السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে তাফসীর হবে সূরায়ে লোকমানের। সূরায়ে লোকমান এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাযিল হয়েছে। এই সূরায় লোকমান হাকিমের নাম এবং তার উপদেশ কয়েকটি আল্লাহ পাক উল্লেখ করেছেন বলেই এই সূরার নামকরণ হয়েছে সূরায়ে লোকমান। এই সূরায় বেশ কয়েকটি বিষয়বস্তু রয়েছে, তার মধ্যে শুরু হয়েছে কোরআনে করিমের কথা দিয়ে, ঈমান বিল কিতাব, ঈমানের যে ছয়টি স্তম্ভ তার একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাবের প্রতি ঈমান নিয়ে আসা, কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসা সংক্ষেপে, আর বিশেষ করে কোরআনে করিমের প্রতি, শেষ কিতাবের প্রতি বিস্তারিত ঈমান নিয়ে আসা। সংক্ষিপ্ত ইমান আর বিস্তারিত ইমানে পার্থক্য আছে। সংক্ষিপ্ত ইমান মানে যেই কিতাবগুলি গ্রন্থগুলি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে আমরা সেগুলিকে বিশ্বাস করি, কিন্তু আগের কিতাবগুলিকে সেসব জাতিরা ইহুদি খ্রিস্টানরা বিকৃত করেছে। তাওরাত ইনজিলকে শব্দের বিকৃতি ঘটিয়েছে, অর্থেরও তার বিকৃতি ঘটিয়েছে। আর কোরআনে করিমের প্রতি বিস্তারিত ইমানের অর্থ হচ্ছে যে কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, যেমন তাওরাত ইনজিল নাযিল হয়েছে। অতিরিক্ত কোরআনে করিমের প্রত্যেকটি হুকুম আহকাম বিধিবিধান বিশ্বাসের বিষয় আখলাক চরিত্রের সাথে সম্পর্কিত আয়াত সবগুলি বিশ্বাস করে সেসবের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, আমল করতে হবে। সহজ ভাষা তাওরাতের উপর আমল করা জায়েজ নয়, কারণ সেই কিতাব আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। তবে বিশ্বাস করা ফরজ যে সেই কিতাবটি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর, ঠিক না? এটা সংক্ষিপ্ত ইমান। আর বিস্তারিত ইমান হচ্ছে কোরআনে করিমের প্রতি বিশ্বাস রেখে যে এটি আল্লাহ প্রদত্ত কিতাব যা শেষ রাসুলের প্রতি নাযিল করেছেন, এবং সেই কিতাবের প্রত্যেকটি বিধিবিধান মানব জাতির জন্য মানা এবং তা বাস্তবায়ন করা, তা বিশ্বাস করা, তাতেই সার্বিক কল্যাণ আছে জীবনের। যদিও অনেক সময় মনের ওপর কষ্ট লাগে, অনেক বিধিবিধান পালন করতে কষ্ট লাগে, না কষ্ট লাগে না? কষ্ট লাগলেও তাতেই কল্যাণ আছে। রোজা রাখতে কষ্ট লাগে না? ভালো মানুষকে খিদা লাগে, পিপাসা লাগে, কিন্তু তাতেই কল্যাণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জানমালের কুরবানি করা অনেকের জন্য কষ্টকর, কিন্তু তাতেই কল্যাণ আছে। তো আল্লাহ পাকের কিতাব কোরআনে করিমের প্রত্যেকটি বিধিবিধানের বাস্তবায়ন করা, এ হচ্ছে কোরআনে করিমের প্রতি ঈমান। এই কোরআনে করিমকে আল্লাহ পাক এখানে হেকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কিতাব বলে আখ্যায়িত করেছেন। তার মানে আল্লাহর কিতাবের প্রতি ঈমান রাখা ফরজ। এই বিষয়টি উল্লেখ করার পরে এর দ্বারা উপকৃত কারা হবে তাদের কথা, তাদের বেশ কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন। তারাই সফল কাম, এরা সৎকর্মশীল, এরাই জান্নাতি, জান্নাতিদের নিয়ামতের কথা উল্লেখ করেছেন। অসৎ লোক যারা, এর বিপরীত, যারা আল্লাহর দিনকে মানে আল্লাহর কিতাব মানেনি তাদের কথা উল্লেখ করেছেন। তারপর আল্লাহ পাকের কুদরতের কিছু বহিঃপ্রকাশ যে পৃথিবীতে হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতের নিদর্শন, ক্ষমতা নিদর্শন, সেগুলি উল্লেখ করেছেন। তারপরে লোকমান হাকিমের বেশ কয়েকটি উপদেশ আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন, কারণ মানব জাতির জন্য এই উপদেশগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং তাতে মানব জাতির সংশোধন রয়েছে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন লোকমান হাকিমের উপদেশ বলে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে সেগুলি লোকমান হাকিমের উপদেশ না বলে আল্লাহ পাক নিজেই সেই বিষয়গুলি উল্লেখ করতেন, আর অন্য আয়াতে কোরআনে করিমে এই বিষয়গুলি আল্লাহর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। কিন্তু লোকমান হাকিম যেহেতু ছেলেকে উপদেশ দিয়েছিলেন, আর এইসব উপদেশের মাধ্যমে ছেলে মেয়েদের ভালো তরবিয়ত হতে পারে, ভালো প্রশিক্ষণ হতে পারে, সুতরাং প্রত্যেকের ছেলে মেয়ে আছে অথবা হবে তারা যেন এইভাবে ছেলে মেয়েদের তরবিয়ত করেন, ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেন। শুরু করি এখন তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, এইরকম বিচ্ছিন্ন অক্ষরগুলি অনেক সুরায় এসেছে এর আগে, আর সেই সব জায়গায় আলোচনা বিস্তারিত হয়ে গেছে। এগুলি বিচ্ছিন্ন শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে, যারা কোরআনে করিমকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করেনি, তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে কোরআনে করিম আল্লাহ পাকের কিতাব, আমি আল্লাহ বলছি যেটা আল্লাহর কিতাব, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সাহায্য করেছে এটা রচনা করার জন্য এমনটাও নয়, এটা কোন কবিতাও না, এটা কোন গণকের কথাও না। যদি আল্লাহর কিতাব বলে না মানো, তো তোমাদের কাছে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলি আছে, বর্ণগুলি আছে, তোমরাও এই রকমের বাক্য তৈরি করে কয়েকটি বাক্য, কয়েকটি আয়াত, বিভিন্ন আয়াতে আল্লাহ পাক এভাবে চ্যালেঞ্জ করেছেন, তৈরি করে নিয়ে আসো, যদি তোমরা তৈরি করতে পারো তারপরে বলতে পারো যে হ্যাঁ মোহাম্মদ বা তার সাথী সঙ্গীরাও কেউ তৈরি করতে পারে না, কারো ক্ষমতা নেই যে এইরকম অলঙ্কারপূর্ণ বাক্য, অর্থপূর্ণ বাক্য মানুষ তৈরি করতে পারে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী এর প্রমাণ এটি। তারপর আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলি মানে যেগুলি আসছে এই সুরাই, তিলকা এগুলি, তিলকার শাব্দিক অর্থ হয় ওইগুলি, হ্যাঁ তিলকা মুআন্নাস ওয়ের অর্থে, কিন্তু অনেক সময় ওই সব শাব্দিক অর্থ হইল, উদ্দেশ্য হয় এই, যেমন আমরা বলছি উনি বলেছেন, ইনি সামনে আছেন তো উনি বলেছেন, বলছি না তাজিমের জন্য শ্রদ্ধার জন্য অনেক সময় বহু বচনও বলা হয় আর অনেক সময় দূরে করে বলা হয়, যেমন শ্রদ্ধার জন্য একবারে বড় ব্যক্তির সাথে একবারে সেটে পাশাপাশি বসবেন একটু দূরে একটু সরে, অথচ বড় ব্যক্তিকে আপনি বেশি ভালোবাসেন, আপনার আব্বাকে অন্য লোকের চাইতে, ভাইয়ের চাইতে বেশি ভালোবাসেন, চাচার চাইতে বেশি ভালোবাসেন, চাচার সাথে রহস্য করছে, চাচার সাথে একসাথে বসে যাচ্ছেন কিন্তু বাবার সামনে না দূরে একটু বসেছেন, অথচ বাবাকে বেশি ভালোবাসেন তাই না, মাকে বেশি ভালোবাসেন। তো আল্লাহ ফাক রব্বুল আলামিন তাজিমের জন্য হাজেহি না বলে তিলকা বলেছেন, অথচ আয়াতগুলি সামনে আসছে, এই সূরা লোকমানের আয়াতগুলি সম্পর্কে বলা হচ্ছে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলি হচ্ছে প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত সমূহ, এমন এক কিতাব যাতে হেকমত রয়েছে, আল্লাহাক রব্বুল আলমেনের কথাই, আল্লাপাকের বিধানে, আল্লাপাক রব্বুল যেসব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন, আল্লাহাক রব্বুল আলমিন যেসব বিধিবিধান দিয়েছেন সবগুলিতে হেকমত রয়েছে, আল্লাহাক রব্বুল আলমিন যেসব ঘটনা বর্ণনা করেছেন তাতেও হেকমত প্রজ্ঞা রয়েছে, জ্ঞান রয়েছে, কারণ কোরআনে কারিমের কিছু আয়াতে ঘটনাবলী রয়েছে, কিছু আয়াতে আকীদার বিষয় রয়েছে, বিশ্বাসের বিষয় রয়েছে, কিছু আয়াতে ইবাদত বন্দেগীর বিষয় রয়েছে, কিছু আয়াতে আখলাক চরিত্র গঠনের বিষয়গুলি রয়েছে, কিছু আয়াতে হালাল হারাম বৈধ অবৈধের বিষয়গুলি বর্ণনা করা হয়েছে, সবগুলিতে হেকমত আছে, আল্লাহ যা হালাল করেছেন তাতে হেকমত আছে, রহস্য আছে, যা হারাম করেছেন তাতেও রহস্য আছে, যে ইবাদত বন্দেগী দিয়েছেন সালাত নামাজ হোক, রোজা সিয়াম রোজা হোক, হজ হোক, যাকাত হোক, সেসবে হেকমত আছে। হুদা ওয়া রাহমাতাল্লিল মুহসিনিন, এই কিতাব হচ্ছে সত্য পথের দিশারি, হুদান, হুদান মানে হচ্ছে হাদিয়ান, এই কিতাব হচ্ছে হেদায়তকারী, পথ নির্দেশক, সঠিক পথ দেখিয়ে থাকে এই কিতাব। তাহলে এই কিতাবের সাথে যারা জড়িত থাকবে আকীদায়, ইবাদতে, আমলে, তারাই হেদায়ত প্রাপ্ত হইতে পারে, তারাই সঠিক পথ পেতে পারে। আর এই কিতাব ছাড়া, কোরআনে করিম ছাড়া মনে করবে অন্য কোন পন্থায়, অন্য কোন আদর্শ দিয়ে, অন্য কোন জীবন বিধান দিয়ে, অন্য কোন থিওরি দিয়ে, অন্য কোন পশ্চিমা বা পূর্বের চীনের রাশিয়ার সমাধান দিয়ে মনে করবে যে আমরা কোন রকমের শান্তি হাসিল করব বা আমাদের সমস্যার সমাধান করব, হতে পারে না, হতে পারে না। এতে রয়েছে আসল হিদায়াত, দিক নির্দেশনা, রাহমাতান, এবং এই কিতাব হচ্ছে রহমত স্বরূপ, আল্লাহ পাকের করুণা স্বরূপ, কার জন্য? লিল মুহসিনিন, সৎকর্মশীলদের জন্য। হেদায়ত রাস্তা তো কোরআনে কারিমে সকলকে দেখায়, কোরআনে কারিমে যে পড়বে তাকে ভালো রাস্তা দেখাবে, এমন কোন পাপের কথা বলা হয়েছে? হ্যাঁ, ভুল পথে চলার অনুমতি দেওয়া হয়েছে? একজন মানুষ হয়ে যদি চিন্তা করে দেখে যে কোরআনে কেরিমে কি বলা হয়েছে, সব ভালো কাজের কথা বলা হয়েছে, কখনো বলা হয়নি যে কারো ক্ষতি করো, কখনো বলা হয়নি যে কারো সাথে বেইমানি করো, কখনো বলা হয়নি কারো সাথে ধোকাবাজি করো। যেই চরিত্রগুলি মুসলিম অমুসলিম সবাই যদি সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হয় সবাই ভালোবাসে ওই চরিত্রগুলি, সব চরিত্রের ভালো চরিত্রের কথা কোরআনে কেরিমে বলা হয়েছে। তাহলে হেদায়ত তো সকলের জন্য রয়েছে, কিন্তু এই হেদায়ত থেকে দিক নির্দেশনা থেকে উপকৃত একমাত্র সৎকর্মশীল হয়, অসৎ লোকের হয় না। যাদের অন্তর বাঁকা হয়ে আছে, অন্তর রোগাক্রান্ত হয়ে আছে, শিরকুফুরি রোগে রোগাক্রান্ত, অস্বীকারের রোগে রোগাক্রান্ত, হ্যাঁ সন্দেহের রোগে পড়ে আছে, শাহওয়াত কুপ্রবৃত্তির রোগে পড়ে আছে, তাদের জন্য কোরআনে কেরিমে হেদায়ত নেই, কারণ তারা লাভবান হবে না কোরআনে কেরিমটি, তাদের ঘরে ঘরে থাকলেও লাভবান হবে না। আর রহমত কার জন্য হবে, রহমত এই করুণা থেকে উপকৃত হবে এই আল্লাহ পাকের দয়া, কোরআনে কেরিম আল্লাহ পাকের দয়া যে বহি প্রকাশ তা থেকে উপকৃত হবে সৎকর্মশীল লোকেরা। পক্ষান্তরে যারা অসৎ লোক তাদের জন্য এই কোরআনে কেরিম রহমত হইল, এই রহমত থেকে কোনো ফায়দা তাদের হইল না, বরং তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন সূরা বনী ইসরাইল বা সূরাতুল ইসরার একটি আয়াতে রয়েছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আমি আল্লাহ পাক কোরআন করিম নাজিল করেছি তাতে রয়েছে শিফা, আরোগ্য, অন্তরে যে সব ব্যাধি রয়েছে। আর ব্যাধি এর আগে বলেছি অন্তরের ব্যাধি কয় রকম জানা আছে, দুই রকম, এক হচ্ছে সন্দেহ শির কুফরির ব্যাধি, হিংসা বিদ্বেষের ব্যাধি, এগুলো হচ্ছে সন্দেহ সংশয়ের ব্যাধি, আর এক হচ্ছে শাহওয়াতের ব্যাধি, হিংসাটা শাহওয়াতের মধ্যে, কারণ মানুষ হিংসা করে কিসের জন্য, কুপ্রবৃত্তির অনুসরণে। বাকি যেগুলি শির কুফরি, অস্বীকার করা ইত্যাদি, আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের কোনো কিছু অস্বীকার করা, এগুলি হয় সংশয়ের কারণে, শুভাত সংশয়ের ব্যাধি অথবা শাহওয়াত কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি। দুনিয়ার স্বার্থে আপনি হিংসা করছেন, দুনিয়ার স্বার্থে আপনি দুশ্মনী করছেন, দুনিয়ার স্বার্থে আপনি বিবাদ করছেন, দুনিয়ার স্বার্থে আপনি জেনা ব্যবিচার বা পাপে লিপ্ত, দুনিয়ার স্বার্থে আপনি জুয়া খেলছেন, আপনি মদ খাচ্ছেন ইত্যাদি, এগুলি হচ্ছে শাহওয়াতের ব্যাধি। যাদের অন্তরে এই দুই রকমের ব্যাধি আছে অথবা দুইয়ের এক ব্যাধি আছে, এদের জন্য এই রোগগুলির শেফা এতে আছে, কিন্তু শেফা নিলে তো, যদি ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন লিখে নিয়ে এসে আপনি ফার্মেসিতে ওষুধ না নেন বা ফার্মেসি থেকে ওষুধ নিলেন, ইন্স্যুরেন্সের ওষুধ, আজকাল বুঝতে পারবেন এই উদাহরণটা আরো ভালো, ফ্রি ফ্রি ওষুধ, ওষুধ নিয়ে এসে বাড়িতে রেখে দিলেন, অনেকে খাই না কিন্তু ফ্রি ওষুধ নিয়ে আসে, যারা সরকারি এতে চাকরি করে তারা অনেকে এইরকম ফ্রি ওষুধ পায়, তো ওষুধটা নিয়ে নিল, ওষুধটা নেওয়ার পরে ব্যবহার করল না, লাভ হবে, রোগ ভালো হবে? তো কোরআনে কেরিমে আল্লাহ পাক শিফা বলেছেন, প্রেসক্রিপশন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, এটাকে যখন বাস্তবায়ন করবেন তখন তা দিয়ে শিফা হাসিল হবে, রোগের আরোগ্য লাভ হবে। রাহমাতুল্লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রহমত, এখানে আল্লাহ বলেছেন মুহসিনিন ও রাহমাতুল্লিল মুহসিনিন, এক আয়াত আর এক আয়াতে তাফসীর করে। তো সত্যিকার অর্থে মুমিন হইলে সে মুহসিন, আর মুহসিন হইলে সে মুমিন, আর জন্মসূত্রে মুমিন সৎকর্মশীল না হইলে সে আসলে মুমিন নয় আর সৎকর্মশীল নয়। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, মুমিনদের জন্য বা সৎকর্মশীল মুহসিনদের জন্য রহমত আছে কোরআনে কেরিমে, কারণ তারাই উপকৃত হবে, এই প্রেসক্রিপশনের ব্যবহার করবে যথাযথভাবে, কিন্তু জালেমরা, মুশরিক জালেম, কাফের জালেম, নাস্তিক জালেম, আল্লাহ দ্রোহী জালেম, আল্লাহর দিন যারা পালন করে তারা জালেম, এক এক ধরনের জুলম রয়েছে, কারো জুলম ছোট বড় বিভিন্ন রকম জুলম আছে, কিন্তু যত লোক পাপে জড়িয়ে আছে, পাপে লেগে আছে, গোনার কাজে লেগে আছে, তারা হচ্ছে জালিম, যে কোনো গোনা হচ্ছে জুলম, আল্লাহর হকের ক্ষেত্রে হোক অথবা মানুষের হকের ক্ষেত্রে হোক। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আর জালেমদের ক্ষতিকে বৃদ্ধি করে এই কোরআনে কারীম। সুবহানাল্লাহ, চিন্তা করেন আপনি যে কোরআন দিয়ে জালেমরা শুধু ক্ষতিগ্রস্ত হয় না, তাদের ক্ষতি আরো বৃদ্ধি পায়। কোরআনে কেরিম যতদিন আসেনি, সত্যকে জানেনি, আরব মুশরিকদের মধ্যে অনেকে আছে যাদের কাছে সঠিক ইমান ইসলামের কোরআনের দাওয়াত পৌঁছেনি। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবাসা রাসূলা, যদি তাদের কাছে রাসুল না পৌঁছে থাকে, রাসুলের দাওয়াত তাওরাত ইনজিলের দাওয়াত না পৌঁছে থাকে, তাহলে কখন আজাব দিব না তাদের? ওমা কুন্না মুআযযিবিন, আমি আজাব দিবই না, আল্লাহ বলছেন হাত্তা নাবাসা রাসূলা, যতক্ষণ রসুল না পাঠিয়ে দি। এই জন্য একজন মাদ্রাসা পড়া লোক যদি কোরআন এবং হাদিস সঠিকভাবে না মানে, শিরিক বিদাত করে, তার অপরাধ। আর একজন মূর্খ লোক, হ্যাঁ, যে জানার কোন সুযোগ সুবিধা পায়নি, অশিক্ষিত মহলে অশিক্ষিত পরিবারে জন্ম নিয়েছে, দুজনের মাঝে অনেক পার্থক্য আছে। হতে পারে আল্লাহ ফাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন, অনেক ক্ষেত্রে মাফ করবেন। বেশ কিছু জিনিস আছে যেগুলি কমন সেন্সেও ধরা যেতে পারে, অথবা জানার কোন ব্যবস্থা হয়েছিল কিন্তু জানার চেষ্টা করেনি, তখন সে ধরা পড়বে আল্লাহ ফাকের কাছে। আল্লাহ বলছেন জালেমদের ক্ষতি আরো বৃদ্ধি করে এই কোরআনে করিম। কেন? জালেম পাপিষ্টরা কোরআনে করিম আসার পরেও যখন কোরআনে করিম পড়ল না, অর্থ বুঝল না, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝল না, কোরআনে করিম নিয়ে আল্লাহ পাক গৌর ফিকির চিন্তা করতে বলেছেন, গভীরভাবে পড়াশোনা করতে বলে, চর্চা করল না, বাস্তবায়ন করল না, পৌঁছিল ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত কিন্তু অবজ্ঞা করল, অমান্য করল, তাহলে ক্ষতি বৃদ্ধি হইল, ক্ষতি বৃদ্ধি হল তাদের। দেখেন একই পরিবেশে মানুষ হয়েছিল আবু বকর ওমর আর আবু জাহাল আবু লাহাব, ঠিক না? একই পরিবেশের লোক ছিল, একই সমাজের লোক ছিল, বরং অনেকে একই বংশের একই গোত্রের লোক ছিল, একই মায়ের পেটের বা একই ঘরের সব ভাই বোন ছিল, কিন্তু কারোর জন্য কোরআনে করিম শেফা হইল, রহমত হইল, হামজার জন্য রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য কোরআনে করিম শেফা হইল, রহমত হইল, আবু তালেবের জন্য, আবু লাহাবের জন্য, একই বাপের ছেলে আব্দুল মুত্তালিবের সব এই ছেলেগুলি, এদের জন্য কোরআনে করিম শেফা হইল না, রহমত হইল না, ওয়ালা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খাসারা, এরা আরো ক্ষতিগ্রস্ত হইল। তাব্বাত ইয়াদা আবি লাহাব, হামজার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও চাচা ওটাও চাচা, আল্লাহ বলছেন আবু তালেবের দুই হাত ধ্বংস হোক, সেও ধ্বংস হোক। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। কোরআনে করিম কি আল্লাহ বলছেন যে হেদায়াত এবং রহমত রয়েছে, কিন্তু সৎকর্মশীলদের, এর ব্যাখ্যা করতে গিয়ে এত একটু লম্বা করলাম। সৎকর্মশীল কারা, তাদের গুণ অনেক আছে। এক কথা যদি বলতে হয়, যারা কোরআনে করিমকে নিজের জীবনে বাস্তবায়ন করে, কোরআনে করিম আল্লাহ পাক যে আসমানি সিলেবাস দিয়েছেন তা ফলো করে, সেটা সৎকর্মশীল। কিন্তু তার কিছু গুরুত্বপূর্ণ গুণগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, সৎকর্মশীল ওরা যারা সালাত কায়েম করে, মানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে। সালাত কায়েমের পদ্ধতি সম্পর্কে আমি ছয় সাতটি দিক উল্লেখ করেছি একটা বক্তব্যে আমার, দেখি দু চারটি আপনারা বলেন তো পুরাতন ছাত্র। হ্যাঁ, সালাত কায়েম করলে, হ্যাঁ, ওয়াক্ত মোতাবেক টাইমে টাইমে নামাজ পড়তে হবে, টাইম পার করে সূর্য ওঠার পরে ফজর পড়লে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা মোতাবেক নামাজ পড়তে হবে, জামাতের সাথে নামাজ পড়তে হয় পুরুষদেরকে মসজিদে এসে। নামাজ আল্লাহ পাঁচ ওয়াক্ত ফরজ করে, পাঁচ ওয়াক্ত পড়তে হবে, সতেরো রাকাত ফরজ করে সতেরো পড়তে হবে, কখনো পনেরো কখনো সতেরো, কখনো ফজর পড়লাম কখনো পড়লাম না, কখনো দু চার রাকাত ছেড়ে দিলাম, এই নামাজ চলবে না। হ্যাঁ হ্যাঁ, খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে, একগ্রুপ চিত্তে নামাজে দাঁড়িয়েছেন, কফিলের সামনে বসলে, হ্যাঁ, কেমন ভাবে বসেন আপনি, কত বিনয়ী হয়ে মনে হচ্ছে, কত ফেরেশতাময় চরিত্রের মানুষ আপনি, আর আল্লাহ পাকের সামনে আপনি কেমন হয়ে দাঁড়াচ্ছেন, চিন্তার বিষয় এটা। কি লেবাস পোশাকে ডিউটিতে আসলে জুতা মোজা ছেড়ে যাবেন না আপনি ডিউটিতে, হ্যাঁ, স্যান্ডেল ছুটি পরে যাবেন না আপনি, লুঙ্গি পরে যাওয়ার তো প্রশ্নই উঠে না, আর একবারে পুরন্ন ছিঁড়া ফাটা ময়লা লুঙ্গি যা দিয়ে দুপুরে রান্না করলেন, ঘামে লুঙ্গি আর গেঞ্জিতে গন্ধ হয়ে গেছে, ওই লুঙ্গি গেঞ্জি পরে নামাজ রব্বুল আলামের সামনে দাঁড়ানো না, এরকম হওয়া উচিত নয়। তো নামাজ কায়েম করি, নামাজ কায়েম করতে হবে, নামাজের হেফাজত করতে আল্লাহ বলেছেন অন্য আয়াতে, ওই উতুনা জাকাত, আর তারা জাকাত প্রদান করে, নামাজ কায়েমের মাধ্যমে নিজের ব্যক্তি জীবনের সংশোধন করে। একজন মানুষ সত্যিকার অর্থে নামাজি হলে তার ব্যক্তি জীবনের সংশোধন করে নিতে পারে, পাপ মুক্ত হইতে পারে, সালাতের মতো সালাত আদায় করলে আল্লাহ পাক যেভাবে আদায় করতে বলেছেন। আর মানুষের আর্থিক সমস্যার সমাধানের জন্য, অন্যরা আশেপাশে গরিব অভাবী আছে, আত্মীয় স্বজন হোক, দেশবাসী হোক, মুমিন মুসলিমরা হোক, ওয়ুতুনা যাকাত, যাকাত প্রদান করে। সৎকর্মশীলদের চরিত্র হচ্ছে তারা যাকাত দিয়ে থাকে। আল্লাহ পাক পয়সা দিয়েছেন, 100 টাকা আমাকে দিয়েছেন, 250 টাকা আমার নয়, এটা গরিব মিসকিনের, এটা ইসলামের খেদমতে, এটা দাওয়াতের কাজে, এটা আমার পকেটে থাকবে না, আমার ছেলেমেয়েরা ভোগ করতে পারবে, এটা হারাম, এর নাম যাকাত। এর দ্বারা দেশের অভাব দূর করতে হবে, দারিদ্র মোচন করতে হবে। আর তাদের তৃতীয় চরিত্র হচ্ছে তারা পরকালে দৃঢ় বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে। শুধু গতানুগতিক বিশ্বাস নাই, যে বাপ দাদা বলতো যে আখেরাত আছে, পরকাল আছে, জান্নাত জাহান্নাম কিসা কাহিনী শোনার মতো না, ওইরকম না। দৃঢ়ভাবে বিশ্বাস রাখে যে আখেরাত আছে, পরকাল আল্লাহর সামনে হাজিরা দিতে হবে আর জবাবদেহি করতে হবে। এই হচ্ছে কার গুণ? হ্যাঁ, সৎকর্মশীলের গুণ। যারা সৎকর্মশীল হবে তাদের এগুলি গুণ। এই আয়াতগুলিকে সূরা বাকারা প্রথম আয়াতগুলির সাথে একটু মিলিয়ে দেখুন তো। হ্যাঁ, এই আয়াতগুলি সূরা বাকারা আয়াতগুলি তাফসীর করে প্রথম দিকে। আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এখানে আছে হুদান ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, এখানে সৎকর্মশীল বলা হয়েছে, ওখানে মুত্তাকিন আল্লাহ ভীরু বলা হয়েছে, যারা সংযত পাপ গোনা থেকে বাঁচতে চায়, মুত্তাকিন তারা, তা কমানে বেঁচে থাকা, যারা গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে চায়, মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত করবে, মুত্তাকিনদের গুণ আল্লাহ ওখানে বলেছেন। কি প্রথম গুণ হচ্ছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে, আল্লাহকেও না দেখে বিশ্বাস করে, আল্লাহর ওহীকে না দেখে বিশ্বাস করে। নবীর উপর ওহী এসেছে, কেউ দেখেছে নাকি? সাহাবীরা দেখেছিলেন না, হয়তো কোন একবার দেখেছেন জিবরাইল আলাইহিসসালামকে, তাও জানতে পারেন যে এটা জিবরাইল, চলে যাওয়ার পরে জানছেন যে প্রশ্ন করছিলেন, উনি জিবরাইল ছিলেন। ওহীকে না দেখে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম পরকালের কথা না দেখে বিশ্বাস করেছে, কবরের জীবন না দেখে বিশ্বাস, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। আখিরাত এখানে একটা তার উল্লেখ করা হয়েছে। ইমান বিল গায়ব তাহলে অত্যন্ত ব্যাপক অর্থ রাখে। হ্যাঁ, তার একটা অংশ হচ্ছে ওহম বিল আখিরাত, পরকালে বিশ্বাস রাখে। পরকালে যতগুলি স্তর আছে, মত থেকে শুরু করে মৃত্যুর সময় যে মালাকুল মত আসে, আর সৎকর্মশীলদের মত কেমন হয়, অসৎ পাপীদের মত কেমন হয়, লাঞ্ছনা কর, আর শাসানির ধমক দিয়ে তাদের রোগগুলিকে নিয়ে যাওয়া হয়, এগুলি একজন কাফের অমুসলিম বিশ্বাস করে না, পক্ষান্তরে একজন মুসলিম এই আখেরাতের এগুলিকে বিশ্বাস করে। এখান থেকে শুরু করে একেবারে জান্নাত জাহান্নাম সিরাত শাফাত হাউজে কাউসার সবকিছু একজন মুমিন বিশ্বাস করে। এগুলি ইমান বিল গায়ব, না দেখে বিশ্বাস করা, আর এগুলি হচ্ছে অবিল আখিরাত হুম ইউকিনুন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুন বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাতা আর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা আমি তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, খরচ করে। ওখানে ইউনফিকুন আল্লাহ বলেছেন, এখানে যাকাত দেওয়ার কথা। তাহলে যা কিছু দিয়েছি তা থেকে ব্যয় করে, তার মানে যাকাত দেয়। এছাড়াও আরেকটি তফসির তার আছে, কারণ কোরআনের অর্থে ব্যাপকতা আছে, সুতরাং সেটাকে সংকীর্ণ করার কোন প্রয়োজন করেন। সেটা হচ্ছে আপনার উপর যেই ফরজ ব্যয় বহন রয়েছে সেটাও আপনি করবেন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের খরচ খরচা চালানো, আপনার বৃদ্ধ বাপ মা বা অভাবী বাপ মা আছে আর আপনি ইনকাম করছেন, তাদের খরচ আপনার ফরজ, আপনার তালাক প্রাপ্ত বিধবা বোনেরা আছে তাদের খরচ ফরজ, আপনার খালা ফুফু আছে তাদের দেখাশোনার আপনার ছাড়া আর নিকটবর্তী কেউ নেই, তাহলে আপনার উপরই শুধু ফরজ, এগুলিও অমিম মারা যাকুন ফেকুনের মধ্যে সামিল। তাহলে এই আয়াতগুলি ওই সূরা বাকারার প্রথম দিকের আয়াতগুলির তাফসীর করে। ওখানে যেভাবে আল্লাহ পাক বলেছেন, তারপরে ওখানে আর একটু বাড়তি আছে। হ্যাঁ, আর কি আছে? হে নবী, তোমার যা নাজিল হয়েছে তাও বিশ্বাস করবে না, কোরআনে কারিমকে বিশ্বাস করো, মা উনজিলা মিন ক্বাবলিক, আর এর পূর্বে যা নাজিল হয়েছে, তোমার পূর্বে যা নাজিল হয়েছে, মানে তাওরাত ইনজিল আগের কিতাবগুলিকে বিশ্বাস করে, সেগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল, যেগুলি নাজিল হয়েছে সেগুলিকে আল্লাহর কিতাব বলবে, আর যেগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার কোন দলিল নেই, হ্যাঁ, কাল্পনিক কথাবার্তা বলবে না বা অনুমান ভিত্তিক কথাবার্তা বলবে না, বলবে না যে বুদ্ধদেবের কিতাব, হ্যাঁ, যেটা গ্রন্থ সেটাও আল্লাহর দেওয়া, বলবে না, বলবে না যে বেদ আল্লাহর দেওয়া, কারণ এই সম্পর্কে আমাদের কোন দলিল নেই আমাদের কাছে, রামায়ণ মহাভারত ঐশীবাণী এটা বলবে না কখন, তাওরাত ইনজিলের মতো, কারণ আমাদের কাছে কোন দলিল নেই, কিন্তু আমাদের কাছে দলিল আছে তাওরাত ইনজিল আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে, সবুর আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সোহ ইব্রাহিম মুসা আল্লাহর পক্ষ থেকে এগুলো কোরআনে কারিমের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক ওখানে বলছেন তারপরে উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এখানে আল্লাহ পাক ওই একই। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন উরাইতু আলা হুদাম মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রয়েছে, হেদায়েতের উপর কায়েম রয়েছে। একটি আল্লাহ পাকের বকশিশ দান, যারা সৎকর্মশীল হবে, যাদের মধ্যে এই গুণগুলি থাকবে, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে নিশ্চিত সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত রয়েছে, আল্লাহর দিনের ওপর রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সফল কাম। ওখানে আল্লাহ পাক রেজাল্টে এই দুটি বিষয় উল্লেখ করেছেন, এখানেও রেজাল্টে আল্লাহ পাক এই দুটি বিষয় উল্লেখ করেছেন। তারপরে যারা অসৎ লোক, অসৎ চরিত্রের মানুষ, পাপ কাজে লিপ্ত থাকে, তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করে বলছেন তাদের কিছু খারাপ গুণ। আল্লাহ বলছেন অমিনান নাসে মাই ইশতারি লাহু আল হাদিস, আর মানুষের মধ্যে কতক মানুষ এমন আছে যারা ক্রয় করে, ইশতারি মানে ক্রয় করা, খরিদ করা, যারা খরিদ করে কি লাহু আল হাদিস, অবান্তর কথাবার্তা। লাহুন মানে হচ্ছে খেলাধুলা, আর হাদিস মানে কথা, তার খেলাধুলার কথা। খুব সহজ ভাষায় যদি শাব্দিক অর্থের কাছাকাছি রেখে তাফসীর করি যাতে বুঝতে সুবিধা হয়, সেটা হচ্ছে এমন কথাবার্তা ক্রয় করে যেগুলি খেলাধুলা, যেগুলিতে তার দুনিয়ার ফায়দাও নেই আর আখেরাতের ফায়দা নেই। একজন জ্ঞানী মানুষের জন্য কখনো উচিত নয় যে এমন কাজ করবে যাতে দুনিয়ার একটা রিয়ালও হইল না, হালাল রিয়াল হইল না, হারাম হইলে সেটা আপনার আখেরাত যেহেতু ক্ষতি করলো দুনিয়াও ক্ষতি করবে, সেজন্য সেটা নয়। একটা হালাল রিয়ালও ইনকাম হইল না, আর আখেরাতের একটা নেকিও হইল না, যেটা দুনিয়া আখেরাতে নেকিটাও দুনিয়া আখেরাতে কাজ আসবে সেটাও হইল না, তাহলে এমন কাজ কোন মুমিন মুসলিম করতে পারে না। ঘন্টার ঘন্টা আপনি ক্রিকেট তামাশা দেখছেন, খেলা দেখছেন, বললেন যদি বলেন যে আমি কোন মহিলাকে দেখিনি, কোন মহিলার ছবি দেখিনি, কি একটা রিয়াল পেলেন, একটা নেকি পেলেন, দিন যদি শিখতেন একটা অক্ষর যদি শিখতেন কোরআনে কারিমে তো দশ নেকি পেতেন, নেকি হল। অথবা যদি কোথাও একটু ডিউটি করতেন, পার্ট টাইম করতেন, বা যদি কোম্পানি ওভার টাইম করতেন, তাহলে দু চারটা রিয়াল পেতেন, তাও তো ফায়দা হইত। এই জন্য এইরকম কাজ যাতে দুনিয়ার কোন হালাল ফায়দা নেই, বৈধ ফায়দা নেই, আর আখেরাতের কোন একটি নেকিও নেই, একে আল্লাহ পাক লাগো বলেছেন। একজন মুসলিম মানুষ যারা জান্নাতি হবে, ওয়াল্লাযীনাহুম আনিল লাগ্বি মুরিযুন, তারা অনার্থক কথা এবং কাজ থেকে মুখ ফিরিয়ে রাখে, বেঁচে থাকে। তো লাহু আল হাদিস শব্দটি অত্যন্ত ব্যাপক, কথাবার্তার খেলাধুলা, কথাবার্তার খেলাধুলা। কিছু মানুষ আছে তারা ক্রয় করে, ক্রয় করা মানে জরুরি নয় যে পয়সা দিয়ে খরিদ করে, আরবি ভাষায় ক্রয় করা ইস্তারা ইস্তারি এর মানে পয়সা দিয়ে, পয়সার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে কেনাও হয়, আর কোনো কিছুকে চয়েস করাকে বলা হয়, ইখতিয়ার করা, যেটাকে পয়সা লাগলো না কিন্তু আপনার সামনে দুটো অপশন আছে, এটাও করতে পারেন ওটাও করতে পারেন, আপনি ও খারাপটাই চয়েস করলেন, পয়সা লাগলো না ফ্রিতে, কিন্তু এমন জিনিস আপনি বাছাই করলেন, এমন রাস্তা বাছাই করলেন, এমন কাজ কথায় বাছাই করলেন যেটা হচ্ছে লাহু আল হাদিস, অবান্তর কথাবার্তা। এই আয়াতের তাফসীর কি, এই ব্যাপারে অনেকগুলি মতামত সাহাবায়ে কেরাম তাবেইনদের জামানা থেকে চলে আসছে, তার মধ্যে দুই একটি তাদের জামানার তাফসীর শোনাই, তারপরে বলব এর ব্যাপক তাফসীর। এর তাফসীর সম্পর্কে লাহু আল হাদিস অমিনান নাস মান ইশতারি লাহু আল হাদিস সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেন হুয়াল ওয়াল্লাহি হুয়াল গিনা, আল্লাহর কসম করে বলছি এই লাহু আল হাদিস হচ্ছে গান। তাহলে যারা গান শুনে, গানের ব্যবস্থা করে, গান বাজনা তার সাথে, অথবা এমন গান যে গানে কোন চরিত্র গঠনের দিক নেই, যেমন আজকালকার গান যতগুলি যেগুলোকে গান বলছেন সেগুলোতে চরিত্র গঠন নেই, মহিলার আওয়াজ নয়, পুরুষের আওয়াজ হলে তার অশ্লীল কথা, অবৈধ প্রেমের কথা, হ্যাঁ, মহিলাদের বিভিন্ন গুণ তুলে ধরা যাতে যুবকদের চরিত্র নষ্ট হয়, হ্যাঁ, যৌন চাহিদা বাড়ে যাতে একজন চরিত্রের পদস্খলন ঘটতে পারে। যখন আপনার যৌন চাহিদা বাড়বে আর সামনে আপনি হালাল আহার পাবেন না, মানে স্ত্রী নেই, তখন আপনার দ্বারা পাপ হবে। এই জন্য গান বাজনা ফিল্ম এগুলো দিয়ে পাপ হচ্ছে, এই পাপগুলি হচ্ছে। যারা সিনেমা দেখে, যারা ফিল্ম দেখে, তারা জেনা ব্যবচারে লিপ্ত হয়, না হয় সমকামিতায় লিপ্ত হয়, না হলে কমপক্ষে হস্তমিথুন করে, নিজের দিন দুনিয়া দুটোকে নষ্ট করে, শরীর স্বাস্থ্য নষ্ট করে, তার দিনও নষ্ট করে। তো গান বাজনা মাজামির ঢোল তাবলার আওয়াজ এগুলিকে বোঝানো হয়েছে এই দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর বক্তব্য। এছাড়াও অন্যান্য তাফসীরকারগণ তারা বলেছেন যে জাহিলিয়াতের যুগে আরব মুশরিকরা গায়িকা রাখত বা দাসী, তাদের দাসী থাকত, তাদেরকে দিয়ে নাচ গান করাত, এগুলিকে বোঝানো হয়েছে। এইভাবে যতগুলি পাপের অনুষ্ঠান আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস, গুনাহর অনুষ্ঠান, যেখানে গুনাহ হচ্ছে। তাহলে আজকালকার জামানায় ফিল্ম হোক, ফিল্মের সিডি হোক, সিরিয়াল হোক, লাহওয়াল হাদিস, আপনার এমন খেলা, যেই খেলা নামাজে রক্ত পার হয়ে চলে যাচ্ছে, খেলা চলতে আছে, খেলা যদি সীমিত সময়ে থাকে, আসর আর মাগরিবের মাঝখানে ধরে ভলিবল খেললেন, ফুটবল খেললেন, নামাজ আসরটা নষ্ট হলো না, মাগরিবও নষ্ট হলো না, তাহলে শরীর চর্চা ইসলামে অসুবিধা নেই, অ্যালাউ আছে। কিন্তু আপনার খেলায় চলে গেল, মাগরিব চলে গেল, যারা খেলছে তারাও পড়ল না, দর্শকরা নামাজ পড়ল না, চলে গেল নামাজ, আসর চলে গেল, এশা চলে গেল, বিলম্ব হয়ে গেল, জামাত ছুটে গেল, এগুলি লাহওয়াল হাদিস। এইরকমই এই যে ভালোবাসা দিবস, এই আয়াতের আওতাভুক্ত লাহওয়াল হাদিস না, এতে ভালোবাসা দিবস পালনে না একটা নেকি আছে আর না একটা টাকার ফায়দা আছে। হ্যাঁ, যারা ব্যবসায়ী ফুলের আর ওইসব ব্যবসা, হারাম ব্যবসা করছে, তাদের ফায়দা আছে, কিন্তু হারাম ব্যবসা, কাফেরদের সাদৃশ্যতা যাতে হচ্ছে, কাফেরদের গোলামি এর পরিচয় দেওয়া হচ্ছে, সে ব্যবসা হারাম। বাতিল শক্তির সহযোগিতা করা হচ্ছে এ অনুষ্ঠানের মাধ্যমে, লাহওয়াল হাদিসের মধ্যে এগুলিও সামিল। আর আর একটি আয়াত এখানে বলে দিব, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যুরের অন্তর্ভুক্ত হচ্ছে এই রকমের যতগুলি ইসলাম বিরোধী অনুষ্ঠান, যেগুলি অনুষ্ঠানে পাপ হচ্ছে অথবা কাফেরদের সাদৃশ্যতা হচ্ছে, কাফেরদের অনুকরণ করা হচ্ছে, সেগুলি হচ্ছে এই জুরের অন্তর্ভুক্ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন যে কতক মানুষ আছে যারা অবান্তর কথাবার্তা ক্রয় করে বা বলেন যে বাছাই করে, হয় পয়সা দিয়ে খরিদ করে, আর না হলে তার সামনে আসলে ওই অবান্তর কথাবার্তা, অবান্তর কাজ, এইগুলি তারা বাছাই করে। লিউযিল্লা আন সাবিলিল্লাহ, নিজেরা গোমরা পথভ্রষ্ট হয়, আর যাতে করে তারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে অন্যদেরকে, বেগায়রে এলমেন, না জেনে, এর পরিণাম জানে না, যারা পাপ করে পরিণাম জানে না, বুঝে না। যদি পরিণাম জানতো, পাপের পরিণাম কুপরিণাম যে কি আছে, কি যে শাস্তি আছে, যদি শাস্তি একবার দেখতে পেত তাহলে সব সংশোধন হয়ে যেত। আল্লাহ পাক যদি একটা কবর খুলে শুধু দেখিয়ে দিতেন একজন পাপিষ্ট, কোন একজন পাপিষ্ট নেতা তার নেতৃত্বে জুলুম করেছে, সুতরাং একবার দেখিয়ে দিল, নেতাদেরকে যদি আল্লাহ দেখিয়ে দিত, যারা পুঁজিপতি পয়সাওয়ালা, পয়সা পেয়ে হারাম কাজ করেছে, হারাম খেয়েছে, আর সুদ ঘুষ করে টাকা পয়সা ইনকাম করেছে, সুদখোর ঘুষদের কবরটাকে আল্লাহ পাক যদি একবার দেখিয়ে দিতেন, বেনামাজির কবরকে একবার যদি আল্লাহ পাক দেখিয়ে দিতেন, তাহলে সব লোক সোজা রাস্তা ধরে নিত, কিন্তু পরীক্ষায় থাকতো না, দেখে নিল তো, তাই না, পেপার তো আউট হয়ে গেল। আল্লাহ পাক এই জন্য দেখাননি, ইউমেনন বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে হবে। তো আল্লাহ পাক বলছেন যে তাদের জ্ঞান নেই, আসল যদি জ্ঞান থাকতো, তারপরে দিন ইসলাম শিখে না, দিন ইসলাম শিখবে এই উদ্দেশ্য নিয়ে যে আল্লাহর দিন মোতাবেক আমি জীবন গড়ব, এই উদ্দেশ্য নেই আসলে, বেগায়র ইলম। ওয়াইয়াত্তাখিযাহা হুজুয়া, আর আল্লাহর রাস্তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এই হা জামিরের মারজা হচ্ছে সাবিলিল্লাহ, সাবিল আরবি ভাষায় এটা মুয়ান্নাস, যদি মুয়ান্নাসের কোন শাব্দিক লক্ষণ নাই, তা নেই, কিন্তু এছাড়া বেশ কিছু শব্দ আছে যেগুলোতে বাহ্যিক লক্ষণ না থাকলেও সেগুলি হচ্ছে শব্দের দিক থেকে মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ, এই জন্য ইয়াত্তাখিজা হা আল্লাহ বলেছে, ওয়াত্তাখিজা হুজুয়ান, এবং আল্লাহর রাস্তা নিয়ে তারা ঠাট্টা মজাক করে, নামাজ পড়লে নামাজি লোক নিয়ে ঠাট্টা করে, কেউ যদি সুন্নতি ইসলামিক কাপড় পরে টাকনার উপরে তাহলে তাকে নিয়ে আজকাল ঠাট্টা করা তো অহরহ হয়ে গেছে, দাড়ি নিয়ে ঠাট্টা করা, হ্যাঁ পর্দা নিয়ে ঠাট্টা করা, ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা করা, ওয়াত্তাখিজা হুজু আল্লাহর রাস্তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমনকি দিন শিক্ষা নিয়ে ঠাট্টা করা, যেসব বিদাতপন্থীরা ইসলামী সেন্টার আসে না বা যেসব বিদিনরা ইসলামী সেন্টার আসতে চায় না তারা ঠাট্টা করে, কিরে কেমন বিরিয়ানি খালি, এটা ঠাট্টা নয়, আল্লাহ রাস্তাকে নিয়ে ঠাট্টা করা, এই আয়াতের আওতাভুক্ত। আমার মনে আছে দীর্ঘ পাঁচ বছর আমাদের ছাত্ররা সকাল নয়টা এখানে আসে আর রাত দশটায় যায়, তারপর দীর্ঘ পাঁচ বছর নাস্তাও মনে হয় ছিল না, নাস্তা নিজেরা খেত আর দুপুরের খাবার ছিল না পুরনো সেন্টারে, তারপর আলহামদুলিল্লাহ আমাদের সংখ্যা তেমন কমেনি, যারা দিন শিখার লোক তারা এসছে নিজের পয়সা দিয়ে খেয়েছে, দশিয়াল খরচ করে হোটেলে খেয়েছে, মনে আছে আপনাদের কোন ছাত্রটা দীর্ঘ মানে পাঁচ বছরের বেশি হবে, অভাব ছিল, ক্রাইসিস ছিল পয়সার, ইসলামিক সেন্টার বলছে খাওয়াইতে পারবো না, আমরা কিছু করতে পারিনি কারণ আমাদের হাতেও পয়সা নেই, তারপরে যারা দিন শিখা শিখেছে, তাহলে এখানে যেসব দিনী ভাইরা দিন শিখার জন্য আসে তারা কি বিরিয়ানি খেতে আসে, তারপর যে বিরিয়ানির মান সেটা তো বলতে হবে না আপনাদেরকে, হ্যাঁ তার সাথে ভালো বিরিয়ানি যে কোনো মানুষ আপনার বাড়িতে বানিয়ে নিতে পারবেন, বাসাতে বানিয়ে নিতে পারবেন, ব্যাচেলার মানুষ বানিয়ে নিতে পারবেন, তাহলে আসলে কি এখানে বিরিয়ানি খেতে মানুষ আসছে, কখন না তখনও না, কিন্তু বিদাতির অন্তর বাঁকা হয়ে আছে, মারজুসুব হাত সংশয়ের রোগ ঢুকে আছে যার ফলে এরকম কথা বলে, আর বেদিনদের অন্তরে মারজুসাহাত কুপ্রবৃত্তির রোগ ঢুকে আছে যার ফলে এই ধরনের কথা বলে, ওয়াত্তাখিজা হুজুয়ান, আল্লাহর রাস্তা হচ্ছে দিনের এলম শিখা, দিন মোতাবেক আমল করা, দিনের দাওয়াত দেওয়া, এগুলি নিয়ে তারা ঠাট্টা মজাক করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, শুনেন তাদের অবস্থা কি হবে, এদের জন্যই বড়ই লাঞ্ছনাকর আযাব শাস্তি রয়েছে, অবমাননাকর শাস্তি রয়েছে, মুহিন, যে তারা অবমাননা করতে চেয়েছে দিনের আল্লাহর রাস্তার, দিনদার লোকদের অবমাননা করতে চেয়েছে, অপমান করতে চেয়েছে, সেজন্য তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে, যেমন করতে চেয়েছে তেমন তোমাদের বদলা রয়েছে, ধার্মিক লোকদেরকে অপমান করতে চেয়েছ, তাদের মানহানি করতে চেয়েছ, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছ, সুতরাং তোমাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে, আযাবুন মুহিন আল্লাহ শব্দটি বলেছে এখানে, আল্লাহ আযাবুন আলিম বলেননি, আযাবুন আজিম বলেননি, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, আর যখন তাদের সামনে আমার আয়াতগুলি পড়ে শোনানো হয়, আল্লাহর আয়াত পড়ে শোনানো হয় আরবি ভাষী, যদি হয়তো আরবি আয়াত পড়ে দিলেই বুঝতে পারবে, আর যদি অনারব হয় তাহলে আয়াত পড়ার পরে যখন তাফসীর করা হয়, রসুলের হাদিসের কথা বলা হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে কোরআন কারীমের ব্যাখ্যা, দীন ইসলামের বিষয়ভিত্তিক যখন আলোচনা হয় সবগুলি হচ্ছে আল্লাহ পাকের আয়াত, কারণ আল্লাহ পাকের আয়াতের ব্যাখ্যা করাই হচ্ছে উদ্দেশ্য, বিষয়ভিত্তিক আলোচনায় হোক আর রসুলের হাদিসের কথাই হোক আর ফিকহি মাসলা মাসাইলের কথাই হোক, দিনের কথা আলোচনা চলছে এক কথায়, তো এদের চরিত্র হচ্ছে আল্লাহর দিনের কথা যখন তাদেরকে পড়ে শোনানো হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার বশত মুখ ফিরিয়ে চলে যায়, পাশ কাটিয়ে চলে যায় বলতে পারেন, ওয়াল্লা ফিরে যাওয়া আর মুস্তাকবিরান অহংকার করে, অহংকার করে ফিরে চলে যায়, মনে অহংকার শিখব, অনেক লোকের আছে যারা মনে করে যে নিচে বসে পড়ব, এখন তো আপনারা চেয়ারে বসে আছেন মাশাআল্লাহ, কিন্তু যদি এই রোগও থাকে কারো অন্তরে যে ওই জুমার দিন যায় জুমার পরে নিচে বসতে হয়, আলহামদুলিল্লাহ আজকাল ওই চেয়ারও বেশ কিছু ব্যবস্থা হয়ে গেছে, অনেক যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বেশ শিক্ষিত, হ্যাঁ কোনো জায়গায় কোনো কোম্পানিতে ম্যানেজার আছে, কথা বললে বোঝা যায় ওরা এই গরিব পাঁচশো টাকা বেতনের লোকদের সাথে বসে শিখতে চায় না, ওদের জন্য খাস মজলিস করে যদি শিখায় তাহলে শিখবে, আছে কিছু লোকের ওয়াল্লা মুস্তাকবিরান অন্তর্ভুক্ত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে যারা সমাজের সম্ভ্রান্ত লোক পয়সাওয়ালা লোক নেতা তাদের জন্য আলাদা অনুষ্ঠান মজলিস করে দিন শেখাননি, সুতরাং এটা আমাদের তরিকা নাই, আমাদের তরিকা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের তরিকা, যারা দিন শিখবে গরিব ক্লিনার ওইখানে বসে আছে আর হাফেজ আলেমও বসে আছে, আর ডাক্তার ইঞ্জিনিয়ারও থাকতে পারে, সকলে আছে আমাদের কাছে, সকলের সমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে। একজন 300 টাকা বেতনের ক্লিনার যদি আল্লাহকে বেশি ভয় করে, সে আমার চাইতে শ্রেষ্ঠ, ডাক্তার ইঞ্জিনিয়ার সবার চাইতে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ ফাক রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে যখন আমার আয়াত পাঠ করে শোনানো হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, তখন অহংকার বশত মুখ ফিরিয়ে নেই, কাল্লাম ইয়াসমাহা, মনে হচ্ছে যে শুনেইনি, যেন তা শুনেইনি, শুনেও না শোনার ভান করে, শুনতেই চায় না, কান্না ফি উযনাইহি ওয়াকরা, মনে হয় যে তার দুই কানে বধিরতা আছে। ওয়াকর এর শাব্দিক অর্থ হচ্ছে বোঝা, তো কানে আমরা কানে ঝাঁপ লাগা বলি, বুঝেন এটা, হ্যাঁ কানে ঝাঁপ লাগা আমাদের আঞ্চলিক ভাষায় ব্যবহার করি, জানি না আপনাদের আঞ্চলিক ভাষা আছে কিনা, কানে পানি পানিটা পানিটাই ঢুকে গেলে অনেক সময় কানে ঝাঁপ লাগা বলে, ঝাঁপ আমাদের কি বলে ওই দরজা, যে ওই কাঁচা দরজা টরজা আগের হইতো না, ওগুলোকে ঝাঁপ বলা হইতো, তো ওখান থেকে মানে এমন ঝাঁপ লেগে গেছে যে আর কিছু শোনা যাচ্ছে না, বন্ধ হয়ে কান বন্ধ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, হলো তালা লাগা, খুব উন্নত ভাষা। তো আল্লাহ বলেছেন ওয়াকরান, যেন তাদের কানের উপর বোঝা, দুই কানে বোঝা আছে, এমন বোঝা আছে যে শুনতে পায় না, এজন্য ভাব অর্থ করলাম বধিরতার, যে যেন তাদের দুই কানে বধিরতা আছে, বৈরা হয়ে গেছে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, সুতরাং এই ধরনের লোককে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। আল্লাহর আয়াত শুনলে মুখ ফিরিয়ে নাও অহংকার করে, শুনতেই চাও না, শুনেও শুনতে চাও না, শোনার সুযোগ হইলেও শুনবে না, শিখবে না, তাহলে বড়ই যন্ত্রণাদায়ক কঠোর শাস্তির সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক তারপরে সৎকর্মশীলদের কথা বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা বিশ্বাস করেছে, ঈমান নিয়েছে, আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন, তার রাসূল যা বিশ্বাস করতে বলেছেন, তা বিশ্বাস করে ঈমানদার ওরা। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্মশীল, যখন বিশ্বাস আছে সেই মোতাবেক কাজও আছে, সুতরাং তারা সৎকর্মশীল, ভালো কাজ করে। লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য নিয়ামতে ভরা জান্নাত রয়েছে, সুবহানাল্লাহ, নিয়ামতে ভরা জান্নাত, জান্নাতুন নাঈম, এই না যে একটার নাম জান্নাতুন নাঈম আর একটার নাম, যদিও কেউ এরকম কথা বলেছে, সবগুলি জান্নাতই হচ্ছে নিয়ামত ভরা জান্নাত, যদিও সব শ্রেষ্ঠ স্তর জান্নাতে জান্নাতুল ফিরদৌস বলা হয়েছে, আর সেটাই তোমরা চাও, কিন্তু জান্নাতুন নাঈম মানে হচ্ছে নিয়ামতে ভরা জান্নাত। খালেদিনা ফিহা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ পাকের ওয়াদা চির সত্য রয়েছে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, সেই আল্লাহ আল আজিজ, সর্বজয়ী বা মহাপরাক্রান্ত, তাকে কেউ পরাজিত করতে পারে না, তাকে কেউ হারাতে পারে না, সারা দুনিয়ার কোন শক্তি আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আল্লাহ পাকের ইচ্ছাকে ঠেকিয়ে দিবে যে না এটা হইতে দেওয়া হবে না। যেমন আজকাল কুফরি শক্তিরা বলে থাকে বন্যা পরিস্থিতির মোকাবেলা করবে, ঝড় তুফানের মোকাবেলা করবে, গ্রীষ্মের মোকাবেলা করব, আল্লাহ বলছেন যে আল্লাহ তো আজিজ, তা আল্লাহর মোকাবেলা কি করে করবে। হ্যাঁ, আল্লাহ পাকের আজাব যদি দূর করতে হয় তো ঈমান নিয়ে আসো, সৎকর্মশীল হয়ে আল্লাহর আজাব দূর হয়ে যাবে, আল্লাহর নিয়ামত নেমে আসবে, ওপর থেকেও খেতে পাবে, নিচে থেকে খেতে পাবে, আল্লাহ কোরআনে কেন বলেছেন লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, ওপর থেকে আল্লাহ রিজিকের ভান্ডার খুলে দেবেন আর নিচে থেকে আল্লাহ পাক খুলে দেবেন। আল্লাহ পাক বলছেন আল হাকিম, তিনি হচ্ছেন আল হাকিম, প্রজ্ঞাবান, তার কথায় কাজে তার সৃষ্টিগত বিধানে আর তার শরীয়তের বিধানে হিকমত রয়েছে। আল্লাহ পাক যা কিছু করছেন দুনিয়ায় সৃষ্টির দিক থেকে যা ঘটছে তাতেও প্রজ্ঞা রয়েছে, হিকমত রয়েছে, আর আল্লাহ পাকের যে শরীয়তের বিধি বিধান রয়েছে, আদেশ নিষেধ রয়েছে কোরআন এবং হাদিসে, তাতেও হিকমত রয়েছে, এজন্য আল্লাহ পাকের নাম হচ্ছে আল হাকিম। খালাকাস সামাওয়াতি বিগাইর আমাদ, এখান থেকে আল্লাহ পাক তার বেশ কিছু কুদরত ক্ষমতার যে বহি প্রকাশ পৃথিবীতে ঘটছে সেসবগুলি উল্লেখ করেছেন। আল্লাহ পাক সেই সত্তা যিনি আসমান সমূহকে সৃষ্টি করেছেন বেগাইর আমাদিন, বিনা স্তম্ভে, বিনা খুঁটিতে, এটা ঘর তৈরি করলে, একটা ব্রিজ তৈরি করলে স্তম্ভ লাগে, হ্যাঁ, যাতে করে ঠেকিয়ে রাখা যায়, সামলে রাখা যায়, কিন্তু আল্লাহ পাক এত বিশাল আকাশ তৈরি করেছেন, বরং আকাশ সমূহ রয়েছে বেগাইরে আমাদিন, বিনা স্তম্ভে, বিনা খুঁটিতে, তারাও না হা, যা তোমরা দেখছ এই আসমান সমূহকে তোমরা দেখছো, কোথাও স্তম্ভ নেই, খুঁটি নেই, ওয়াল কাফিল আরদে রাওয়াসিয়া, আল্লাহ পাক পৃথিবীতে স্থাপিত করেছেন রাওয়াসিয়া, বড় বড় পাহাড় পর্বতমালা। রাসিয়া তো নির্বহু বচন হচ্ছে রাওয়াসি, জবল ছোট পাহাড় বা এমনি পাহাড়, সাধারণ পাহাড় ছোট বড় সবকে সামিল। আর রাওয়াসি রাসিয়া তো নির্বহু বচন মানে বড় বড় পাহাড় পর্বত কে বোঝানো হয়েছে। আন্তামিদা বেকুম, আন্তামিদা বেকুম আসলে এখানে একটু উজ্জ্বল আছে, লে আল্লাহ তামিদা বেকুম, যাতে করে তোমাদেরকে নিয়ে জমি নড়াচড়া করা না শুরু করে। এই পাহাড় পর্বতগুলি স্থাপিত না করলে এই পৃথিবী স্থির থাকত না, নড়াচড়া শুরু করে দিত, স্থির ভাবে না চলতে পারতে, না বসবাস করতে পারতে, না তোমাদের নিদ্রায় আসতো, না ঘর বাড়ি তৈরি করতে পারত, অচল অবস্থা হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল এই উদ্দেশ্যে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। অবস্থা ফিহা মিনকুল্লে দাব্বা, এবং ছড়িয়ে দিয়েছেন এই পৃথিবীতে মিনকুল্লে দা সর্বপ্রকারের প্রাণী, দাব্বা যা কিছু পৃথিবীর উপর চলাফেরা করে সবগুলি দাব্বা, মানুষও দাব্বা, প্রাণী যার প্রাণ আছে সে হচ্ছে দাব্বা। দাব্বা মানে কুল্লা মায়া দুব্ব আলাল, আজ পৃথিবীর ওপর যা চলাফেরা করে তাই হচ্ছে দাব্বা। পেটের ভরেই চলুক, আর দুই পায়ে চলুক, চারে চলুক, অনেকগুলি পায়ে চলুক, যেভাবে চলুক না কেন। ওয়ানজালনা মিনাস সামাই মাআন, এবং আমি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভঙ্গিমা কখনো কখনো চেঞ্জ করেছেন, এই কথাটা আমি কোনোদিন তাফসীর করতে গিয়ে বলিনি, আজকে বলি। এর আগে আল্লাহ পাক বললেন নিজেকে গায়েব করে, খালাকাস সামাওয়াত, আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন, তাই না? থার্ড পার্সন যেটাকে বলা হয় গায়েব করে, হ্যাঁ বুঝতে পারছেন না জি। আর তারপরে সামনে গিয়ে বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মান, আমি আল্লাহ নাজিল করেছি, নামিয়েছি আকাশ থেকে পানি, বৃষ্টি, আমি যে বাগভঙ্গিমা পরিবর্তন করে থাকেন কোরআনে কারিমে, এটাকে বলা হয়েছে আপনার বালাগাত, অলংকারের ভাষায় ইলতিফাত, এক ভঙ্গিমা থেকে আর এক ভঙ্গিমায় কথাকে ফেরানো। ফাম্বাতনা ফিহা মিনকুল্লে জাওজিন করিম, অতপর আমি উদ্গত করেছি এই পৃথিবীতে, এই ভূমিতে, জমিনে, মিনকুল্লে জাওজিন করিম, নানা প্রকারের বা সর্বপ্রকারের বলতে পারেন, সর্বপ্রকারের কল্যাণকর উদ্ভিদ। করিম মানে কল্যাণকর, যা দিয়ে মানুষের কল্যাণ করা হয়েছে। কারামা মানে সম্মান, তো মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এসব উপকারের জিনিসগুলি যদি সৃষ্টি না করতেন তো মানুষকে তো অসহায় ছেড়ে দেওয়া হইত, না খেয়ে মরে যেত, চিৎকার করে করে মরে যেত, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্ভিদগুলি সৃষ্টি করে আমাদের জন্য তা কল্যাণকর করেছেন, মিনকুল্লে জাওজিন করিম। আল্লাহ পাক তারপর বলছেন হাজা খালকুল্লাহ, এই যা বললাম তা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ বিনা স্তম্ভে আসমান সমূহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, জমিনে প্রাণী, অসংখ্য প্রাণী ছড়িয়ে দিয়েছেন, আকাশ থেকে ওপর থেকে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন মেঘমালা থেকে, আর সমস্ত কল্যাণকর উদ্ভিদকে আল্লাহ পাক রব উদ্গত করেন, এগুলি আল্লাহ পাকের সৃষ্টি। হাজা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, আচ্ছা হে মুশরিকেরা, হে বহুত্ববাদীরা, হে নাস্তিকরা, হে বেদিনরা, দেখাও তো, ফারুনি আমাকে দেখাও, আল্লাহ বলছেন মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, আল্লাহ বাদ দিয়ে যেসব দেবদেবী রয়েছে, যেসব উপাস্য রয়েছে, যেসব ওলি আউলিয়া রয়েছে, তাদের কবর মাজারে পূজা করছো, তারা কি সৃষ্টি করেছে দেখাও দেখি, যে জিলানি বড় পীর এই জিনিস সৃষ্টি করেছে দেখাও, বাস্তবে প্রুফ দেখাও, জিলানি ইরাকটাকে রক্ষা করে নিল জালেমদের থেকে, চিস্তি রক্ষা করে নিল ভারতকে ইংরেজদের থেকে, দেখাও তো করেছে, কোন জিনিসটা সৃষ্টি করেছে এরা দেখাও, সরস্বতী বিদ্যা দিয়ে দিল দেখাও তো দেখি, ফারুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি, যার সামনে থেকে আল্লাহ বলছেন মাছি তো যদি মিষ্টি নিয়ে পালিয়ে যায়, মাছি যদি তার গায়ে বসে যায়, তাড়াইতে পারবে না, কবরের উপরে গাছ জন্মে গেছে, একটা গাছকে সরাতে পারবে না কবরওয়ালা পীর সাহেব, আর আপনাকে ছেলে দিয়ে দিবে, আপনাকে সন্তান দিয়ে দিবে, আপনার রোগ ভালো করে দিবে, কোথায় পেলেন এই ধর্ম আর পুতুল পূজার ধর্মে তো কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ একত্ব, যে আল্লাহ পাক রব্বুল আলমিন এক ও একক, আল্লাহ ফাকরাবুল আলমিনের এই রকমের মন্ত্রী আর মিনিস্টারের এমপি লাগে না। তাহলে দেখাও আমাকে যে আল্লাহ ছাড়া যে অন্যরা রয়েছে তারা কি সৃষ্টি করেছে। বরং আসল বিষয়টা হচ্ছে যে জালেমরা সুস্পষ্ট ভ্রষ্টতাই রয়েছে, গুমরাহিতে রয়েছে। জালেমরা যারা শির করে থাকে তারা স্পষ্ট গুমরাহিতে রয়েছে। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাহ, আর নিশ্চয় আমি লোকমান কে হেকমত প্রজ্ঞা বা তত্ত্বজ্ঞান দিয়েছিলাম, হেকমত দিয়েছিলাম, হেকমতের কথা, হেকমতের কাজ করা, এই বুদ্ধি, এই বিদ্যা, এই কৌশল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। আর তাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন যেমন অন্য অন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন, আনিশকুরিল্লাহ, যে আল্লাহর শুকরিয়া আদায় করো। যে কোনো মানুষ যত বেশি আল্লাহ পাকের নিয়ামত পাবে তার এই তার ওপর এই অঢেল নিয়ামত আসা যেন আল্লাহর পক্ষ থেকে তাকে বলছে যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। বুঝলেন আমার কথা? আমরা আল্লাহ পাকের নিয়ামতের ক্ষেত্রে সকলে সমান নয়, নাকি সমান? একজন মানুষ মাত্র 300-400 বেতন পায় আর আপনি 5,000 রিয়াল পান, অথচ শিক্ষাগত যোগ্যতা সমান হয়তো। তাহলে আপনাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, আপনি আল্লাহ আর শুকরিয়া বাড়াইতে হবে না? হ্যাঁ, আল্লাহ আপনাকে মাশাআল্লাহ সুন্দরও করেছেন, সুস্থ রেখেছেন, আর আমরা অনেকে অসুস্থ। তা আপনার শুকরিয়া বেশি হওয়া উচিত নয় যে আপনার কোন বড় রোগ নেই, অসুখ নেই, না সুগার, না প্রেশার, না কোনো কিছু, না কোলেস্ট্রল কিছু নেই, তা আল্লাহ আপনাকে শুকরিয়া আদায় করবেন না বেশি? এই আয়াতের মানে এই নয় যে স্পেশালি আল্লাহ লোকমান হাকিমকে ওহি করেছিলেন আর ওহিতে বললেন যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। হে লোকমান, তোমাকে যেমন হেকমত দিয়েছি, অধিকাংশ মানুষ যে হেকমতের জ্ঞান থেকে বঞ্চিত আছে বা তাদের কাছে সেই হেকমতের জ্ঞান নেই, তখন তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, ওইরকম তোমার শুকরিয়া আদায় করো। তাহলে যাকে আল্লাহ পাক যত ভালো রেখেছেন, আর এটা যদি বুঝতে উপলব্ধি করতে হয় তো নিচের দিকে তাকাইতে হবে, ওপর দিকে তাকালে বলে করবেন আমাকে আল্লাহ কি বা দিয়েছেন। হ্যাঁ বলবেন না, 5,000 রিয়াল বেতন ওলা যদি দেখেন 10,000 রিয়াল ওলার দিকে। হ্যাঁ, আর যখন মন্ত্রী মিনিস্টারের দিকে তাকান যার ভোগ বিলাসের জীবন যাপন করছে, আল্লাহ কি বা দিয়েছে, বিদেশে পড়ে আছে স্ত্রী ছেড়ে, ঠিক না? কখনো শুকরিয়া আদায় করতে পারবেন না, কিন্তু নিচের দিকে তাকান। আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা আছি সকলে সুস্থ, আলহামদুলিল্লাহ। সুস্থ না হলে কেন আসতেই পারতেন না, তাই না? হাসপাতালে যান তো, একটু দেখে আসেন তো। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাগুলি যখন হচ্ছে, মাস খেয়ে মাস হাসপাতালে পড়ে আছে, কথা বলতে পারছে না, বেহুশ হয়ে আছে, ওগুলোকে দেখেন তো আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবেন। গতকালকে না পরশু আমার কাছে একটা টেলিফোন এলো খোবার থেকে জিজ্ঞাসা করার জন্য এই বিষয়ে। আল কাসিমে মদিনা থেকে আসছিল, 3-4 ফ্যামিলি ছিল, নতুন, তার মধ্যে দুজন নতুন বিয়ে করে এসছে, আর তারা অশিক্ষিত লোক নয়, একজন বড় ইঞ্জিনিয়ার আর তার স্ত্রী হচ্ছে পিএইচডি ডক্টরেট, স্ত্রী পিএইচডি ডক্টরেট, উর্দু ভাষী, বিহারের লোক। জিজ্ঞাসা করলো একজন বাঙালি, কারণ একসাথে তারা চাকরি করে, ঘটনাটা বলল যে এরকম হয়েছে, নতুন বিয়ে করে নতুন ফ্যামিলি এসছে সৌদি আরবে, গেছে উমরা করতে অথবা মক্কা মদিনা ঘুরতে গেছে, যাইহোক ওদিক থেকে আসছিল, দুটো মহিলা মারা গেছে, 3 মহিলার মধ্যে 2 মহিলা মারা গেছে, 2 বাচ্চা মারা গেছে, পুরুষগুলো সবাই আহত হাসপাতালে, লাশ কোথায় আছে এরা খবর রাখে না, এক জায়গায় কোথাও লাশ কোন হাসপাতালে আছে আর এই রোগীগুলোকে কোন হাসপাতালে পাঠানো হয়েছে কয়েকদিন পর্যন্ত খবরই পাচ্ছেন না যে কোথায়। আপনি ওদেরকে সামনে রেখে আপনার অবস্থাটা চিন্তা করুন তো, কত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আপনি যদি সেই লোকগুলি হইতেন, আপনার স্ত্রী যদি ওই মহিলাগুলি হইত, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আপনি যদি অন্ধ হইতেন, কোন জিনিসটার আপনি, আপনাকে যদি বলি আপনার হাতটা কত টাকা নেবেন, কত টাকা নেবেন? 10,000 রিয়াল দেবেন? দেবেন? 20,000 দেবেন? তো একটা হাতের কত মূল্য চিন্তা করেন। তাহলে আপনার কাছে মাথা থেকে পা পর্যন্ত এক একটা জিনিসের রেট লাগান, হাতের মূল্য 20,000ই দিতে চান না, তা হাতই 50,000 বা লাখ রিয়াল। হ্যাঁ, তাহলে চোখের মূল্য কত, ব্রেন বুদ্ধির কত মূল্য, পায়ের কত মূল্য, এক একটা আঙ্গুলের কত মূল্য, নাকের কত মূল্য, কানের কত মূল্য? তাহলে আপনার মাথা থেকে পা পর্যন্ত টাকা পয়সা নাই থাকে, আপনার বাড়ি ঘর নাই থাকে, কত টাকার জিনিস আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন শরীরে চিন্তা করেছেন কখনো? এইভাবে আল্লাহর নিয়ামত গুলি নিয়ে কখনো চিন্তা করেছেন? তাহলে না আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। দেশে যখন পৃষ্টিপেতি ছিলাম, এই গত তো দু তিন সপ্তাহ আগে এলাম, একজন লোক আমার পরিচিত ঘনিষ্ঠ বন্ধু, কামেল টাইটেল পাস প্লাস কলকাতা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে এম এ পাস, আর আলিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট। তার আপন ভাই, সেও টাইটেল কামেল পাস, হঠাৎ করে কিন্তু চাকরি পায়নি, ওই যে চাষির কাজ করে, হঠাৎ করে বিদ্যুতে লেগেছে, কারেন্টের তারে লেগেছে, তারপরে যাই হোক আহত হয়েছে, জখম হয়েছে, একবার হুশ থাকছে হুশ থাকছে না, হাসপাতালে নিয়ে গেল, শিলিগুড়ি হইল না, ভালো চলে গেল পিজি কলকাতা, সেখানে বললো যে হাত কেটে ফেলতে হবে, সন্দেহ হলো কি জানি এরা হয়তো হাত কেটে ফেলতে চাইছে, না সেখানে হাত কাটলো না, নিয়ে চলে গেল মাদ্রাস ভেলোর নিয়ে চলে গেল। এই দুই সপ্তাহ আগের ঘটনা বলছি। ওখানে গিয়ে বললো যে না, একে যদি বাঁচাইতে হয় তো দুটোই হাত কেটে ফেলতে হবে। দুটোই হাত কেটে ফেলে দেওয়া হয়েছে। তার আপন ভাই মক্কায় আছে, আরেক ভাই এখানে মক্কায় আছে, কাজে এসছে, ওর সাথে কথা হইল, জিজ্ঞেস করলাম যে কি ওই আপনার ভাই তো এরকম কারেন্টে লেগেছিল, বেঁচে আছে না কি অবস্থা? বলছে আছে বেঁচে, কিন্তু দুই হাত কেটে ফেলতে হয়েছে, বলে কাঁদতে শুরু করলো, বলে কাঁদতে শুরু করলো। বলে সেই লোকটি যদি আপনি হইতেন, আল্লাহ পাক আপনার দুই হাত সহি সালামত রেখেছে। বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আনিশকরিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম কে ছিলেন? নবী না আল্লাহর নেক বান্দা? ইখতালাফ সালাফ ফি লোকমান, লোকমান সম্পর্কে সালাফে সালেহীনদের ইখতালাফ আগে থেকে চলে আসছে। ওই যুগে সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন যুগে ইখতালাফ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেননি, বলেছেন কামা কালাল আব্দুস সালেহ, যেমন আল্লাহর সৎ বান্দা নেক বান্দা বলেছেন। যদি নবী হইতেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বলে দেন যেমন অমুক নবী বলেছেন। হালকানা নবিয়ান, সে নবী ছিল না আব্দান সালেহান নেক বান্দা ছিল? মিন গায়রু নবুয়া, কিন্তু নবী ছিলেন। আলা কওলে দুটো মত রয়েছে, আল আকতারুন আল আসানি, অধিকাংশ ওলামাই কেরাম বা সালাফে সালেহিনের মত হচ্ছে দ্বিতীয় মতটি, যে তিনি একজন সৎকর্মশীল ভালো মানুষ নেক বান্দা ছিলেন, আল্লাহ পাক তাকে প্রজ্ঞা হিকমত দান করেছিলেন, বড় বিদ্যাবুদ্ধি দান করেছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, যে বড় মুফাসসির, তার কথা শুনে তিনি বলছেন কানা লোকমান আব্দান হাবশিয়া নাজ্জারান, এই লোকমান হাকিম একজন প্রথম কথা দাস, কিন্তু দাস গোলাম ছিল, স্বাধীন মানুষ নয়, গোলাম। আল্লাহ গোলামকেও আল্লাহ পাক হিকমত বিদ্যাবুদ্ধি এত দিয়েছিলেন, আর কেমন গোলাম তাও শোনা, হাবশি, হাবশি মানে কালো, নিগ্রো, আফ্রিকান, জি আবেসিনিয়ার, হাবশি। নাজ্জারান ছুতার, আমাদের সে কাঠের কাজ করাকে ছোট কাজ মনে করা হয়, তাই না? নাজ্জার সে ছুতার ছিল, কাঠ মিস্ত্রি। আরো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে যে মান্তাহা ইলাইকুম মিন শানি লোকমান, লোকমান সম্পর্কে জিজ্ঞেস করল আব্দুল্লাহ বিন জুবাইর জাবির বিন আব্দুল্লাহকে যে লোকমান সম্পর্কে কতটুকু জানেন আপনি, তখন তিনি বলেছেন জাবির কানা কাসিরান, বেটে মানুষ ছিলেন, খাটো মানুষ। আরে যারা নর্মাল মানুষ বা লম্বা মানুষ তাদের তুলনায় বেটে মানুষ, কেমনি মনে করে যে বেটে খাটো মানুষ, হ্যাঁ কাসিরান বেটে মানুষ ছিলেন। আফতাসুল অনফ, আনফ নাক চ্যাপটা, নাক বসা, তাহলে সুন্দরও না, একে তো কি তো দাস গোলাম, আবার কালো, তারপর নাক চ্যাপটা, বেটে, মানে সবগুলি শারীরিক দিক থেকে যে ত্রুটি হয় বা মানুষ সামাজিক ভাবে মনে করে যে ছোট, সেগুলি তার মধ্যে মজুদ ছিল। সাইদ বিন মুসাইয়্যিব প্রখ্যাত তাবে বলছেন কানা লোকমান মিন সুদানে মিসর, মিসরের একটা অঞ্চল আছে যে অঞ্চলের লোক কালো, যেমন সুদানের কিছুটা অংশ, সুদান আর মিসর পাশাপাশি, তো সুদানের কিছু এলাকা আছে যেখানকার লোক সাদা মিসরিদের মতো, ন্যাশনালিটি দেখবেন সুদান আর সাদা, আশ্চর্য হয়ে যাবে, মিসর আর মিসরের লোক অধিকাংশ ফরসা, কিন্তু দেখবেন যে কালো, আরে মিসর মিসরি বলছে আর কালো, জি। তো এই লোক লোকমান হাকিম রাহেমাহুল্লাহ বলেন বা রাদিয়াল্লাহু আনহু বলেন, আলাইহিস সালাম বলা ঠিক হবে, কারণ নবী না, আলাইহিস সালাম বললে মানুষের ভ্রম হবে যে হয়তো নবী, এই জন্য হয় রাদিয়াল্লাহু আনহু বলেন, আর না হয় রাহেমাহুল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহু বলা যায় আছে, আর রাহেমাহুল্লাহ যে কোনো ভালো মানুষ, যে কোনো মুসলিমকে বলা যেতে পারে। তো মিন সুদানে মিসর, মিসরের কৃষ্ণাঙ্গ লোকদের একজন ছিলেন, আতাহুল্লাহুল হিকমাতা ও মানাহুন নবুয়া, তাকে আল্লাহ পাক হিকমতের জ্ঞান দিয়েছিলেন কিন্তু তাকে নবুয়া দেননি, তার মানে তিনি নবী ছিলেন না। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিবের বক্তব্য, আর এটাই ঠিক। যাই হোক, আর বেশি লম্বা শুনিয়ে লাভ নেই। লোকমান হাকিম সম্পর্কে আরো অনেক কথাই তাফসীরকারগণ লিখেছেন। আল্লাহ পাক বলছেন যে লোকমান হাকিমকে আমি হিকমত প্রজ্ঞা দান করেছিলাম, তত্ত্ব জ্ঞান দিয়েছিলাম, আর তাকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে বলেছিলাম। আনিস করিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। এর মানে এই নয় যে আল্লাহ পাক ওহি করেছেন, ওহি হলেই নবী হবেন, তো ওহি করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে শুকরিয়া আদায় করতে বলেছেন, আমাকে আপনাকে সকলকে শুকরিয়া আদায় করতে বলেছেন। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আল্লাহ পাক তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। শুকরিয়ার একটা ফায়দা বললাম, আল্লাহ যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ যে অবস্থা রেখেছেন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আরো বাড়াবেন। রুজির শুকরিয়া আদায় করেন, স্বাস্থ্য শরীরের শুকরিয়া আদায় করেন, টাকা পয়সার শুকরিয়া আদায় করেন, চাকরির শুকরিয়া আদায় করেন, যে যেখানে আছেন শুকরিয়া আদায় করেন, যে পজিশনে আছেন শুকরিয়া আদায় করেন। আল্লাহ বলছেন আমি অবশ্যই বাড়িয়ে দেবো, তাগিদ করে আল্লাহ বলছেন লাজিদান্নাকুম। আর আর একটি ফায়দা শোনেন, যদি শুকরিয়া আদায় করেন তো আল্লাহর আজাব আসবে না। এমন একটা ইবাদত শুকরিয়ার ইবাদত যে আল্লাহর আজাব মুক্ত থাকবেন। কোরআনে কারিমের একটি আয়াত, মা ইয়াফালুল্লাহ বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আল্লাহ পাক তোমাদের কি আজাব দিয়ে কিবা করবেন? ইন শাকারতুম, যদি তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো, ও আমানতুম, ও আমানতুম এবং ইমান নিয়ে আসো, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আর যদি আল্লাহর প্রতি ইমান রাখো, আর আল্লাহর প্রতি ইমানই হচ্ছে প্রথম শুকরিয়া। আল্লাহ যদি বিশ্বাসী না করেন কি শুকরিয়া আদায় করবেন? যাকে বিশ্বাসী করেন না, যার গুণ বিশ্বাস করেন না, যিনি দেখছেন শুনছেন আপনাকে, যিনি হিসাব নেবেন, যার সামনে হাজিরা দিতে হবে, জবাবদেহি করতে হবে, বিশ্বাসী যদি না করেন তো শুকরিয়া আবার কিসের? তাহলে ইমানই হচ্ছে প্রথম শুকরিয়া, আর তারপরে নেক আমল হচ্ছে শুকরিয়া, তারপরে জবান দিয়ে আল্লাহ পাকের শুকরিয়ার কালিমা পেশ করা আলহামদুলিল্লাহ বলা। তো আল্লাহ বলছেন মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ পাক তোমাদেরকে আজাব দিয়ে করবেন বাকি, মানে আল্লাহ আজাব দেবেন না। ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি শুকরিয়া আদায় করো তোমরা আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। ওয়া কানা আল্লাহু শাকিরান আলীম, আল্লাহ পাক রব্বুল সবকিছু জানেন এবং আল্লাহ পাক মানুষের আমলের কদর করেন। আল্লাহ শাকির মানে আল্লাহ পাক রব্বুল মানুষের কদর, মানুষের আমলের মূল্য দান করে থাকেন। আল্লাহ পাক তারপরে বলছেন ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে সে নিজের লাভেই, নিজের স্বার্থেই শুকরিয়া আদায় করে। শুকরিয়া যদি আদায় করেন আপনারই তাতে লাভ আছে। দেখলেন লাভ, দুটো লাভ দেখাইলাম, কিন্তু মনে রাখবেন দুটো লাভ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে, পজিটিভ হ্যাঁ বাচক একটা লাভ হলো, আর নেতিবাচক হচ্ছে শুকরিয়া যদি আদায় করেন আজাব মুক্ত থাকবেন, আল্লাহর আজাব আসবে না, আল্লাহর মায়ের আসবে না কখনো। ওমান কাফারা, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে বা যারা অকৃতজ্ঞ হবে, ফাইন্নাল্লাহ, তারা জেনে রাখুক ফাইন্নাল্লাহ গানিউন হামিদ, যে নিশ্চয় আল্লাহ পাক অভাব মুক্ত অমুখাপেক্ষী, তোমার শুকরিয়ার মুখাপেক্ষী আল্লাহ নন। শুকরিয়া করন না কর আল্লাহর যাই আসে না, কোন ক্ষয়ক্ষতি করলেন, নিজের ক্ষয়ক্ষতি করলেন। হামিদ এবং আল্লাহ পাক প্রশংসিত, তুমি একজন অবাঞ্ছিত পাপিষ্ট বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাকের হামদোসানা করবে না, আল্লাহর অসংখ্য ফেরেশতা শুকরিয়া আদায় করার জন্য আর আল্লাহ পাকের গুণগান হামদোসানা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। কোন মুহূর্তে তারা আল্লাহ নাফরমানি করে, আল্লাহ নাকশুকরি করে না। তো আল্লাহ পাক প্রশংসিত, আল্লাহ পাকের প্রশংসা হতেই থাকবে। আল্লাহ পাকের আসমান জমিনের সমস্ত সৃষ্টি প্রশংসা করে, কিছু মানুষ যদি আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয় তাতে আল্লাহর কি হয়ে যায়? ফাইন্নাল্লাহ গানিউন হামিদ। তারপরে শুরু হবে ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লুকমান হাকিমের উপদেশ সমূহ। সময় কাছাকাছি এগিয়ে চলেছে, 9:30 হয়ে গেছে, আর উপদেশ শুরু করে দিলে আবার কথা লম্বা হয়ে যাবে। সুতরাং এখানে আজকে আমার তাফসীর শেষ করেছি। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীম ভালো করে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আল্লাহর প্রতি আল্লাহর কিতাবের প্রতি ঈমান ভালো করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন দুনিয়া এবং আখিরাতে সুখী করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, অসুস্থ ভাই বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব মুমিন মুমিনাতের বালা মুসিবত রয়েছে, আল্লাহ বালা মুসিবত যেন দূর করে দেন। টেনশন রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, আল্লাহ পাক দুশ্চিন্তা মুক্ত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হালাল রুজিতে বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। الله পাক رب العالمين সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। আল্লাহ পাক رب العالمين বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনে কেরিমটি সোজা পথ, যে পথে চললে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যাবে, দুনিয়া এবং আখেরাত সুন্দর হবে, সে আল্লাহ পাক আমাদেরকে সেই রাস্তায় চলার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি কোরআনে কেরিম নাজিল হয়েছে। আর এই কোরআন দিয়ে অসংখ্য মানুষ সঠিক পথে এসেছে, আসছে আর আসবে ইনশাআল্লাহ। আমাদের তফসির হবে সুরায় লোকমান থেকে। সুরায় লোকমানের তফসির গত সপ্তাহে শুরু করে বেশ কয়েকটি আয়াতের তফসির হয়েছে। প্রথম থেকে আয়াত নম্বর 12 পর্যন্ত তফসির হয়ে গেছে। তারপর থেকে আমরা তফসির শুরু করব। আল্লাহ ফাক রব্বুল আলমিন এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াতে লোকমান হাকিম রাদিয়াল্লাহু আনহু তার বেশ কিছু উপদেশ, অত্যন্ত মূল্যবান কথা, যা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ নিজের ভুলগুলি সংশোধন করতে পারবে, সঠিক পথে কায়েম থাকতে পারবে, যে উপদেশগুলি তিনি দিয়েছিলেন নিজ ছেলেকে, কিন্তু তাতে প্রত্যেক মানুষের জন্য রয়েছে পথের সম্বল, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের এই সূরায় এই উপদেশগুলি উল্লেখ করেছেন। তরজমা তাফসীর করে দিই, আর তারপরে বুঝবেন যে এই উপদেশগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন উল্লেখ করেছেন। এই উপদেশগুলির মাধ্যমে মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সংশোধন হতে পারে। প্রথম বিষয়, মানব জাতির উপর আল্লাহ পাক যা ফরজ করেছেন তা তাওহীদ, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা, শিরক মুক্ত হওয়া, বাতিলকে অস্বীকার করা, শিরক কুফরিকে অস্বীকার করা, তাগুতকে অস্বীকার করা, আর আল্লাহ পাকের তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, এই বিষয়টি দিয়ে এই উপদেশ শুরু হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইয ক্বালা লুকমান লিবনিহি, স্মরণ করো যখন লুকমান হাকিম তার ছেলেকে বলেছিল, ওয়াহুয়া ইয়াইযুহু, যে সময় সে উপদেশ দিচ্ছিল নিজ ছেলেকে, বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, বুনাইয়া ইবনুন মানে ছেলে, আর বুনাই ছোট ছেলেকে বলা হয়, অথবা আদর করে স্নেহের ছেলে, প্রিয় ছেলে, এই জন্য প্রিয় ছেলের অর্থ করলাম। ওমার যদি কারো নাম হয়, ওকে যদি ওমাইর বলেন তো এটা আদরের শব্দ, তাসগির করলে ছোট বুঝায় আর আদরও বুঝায়, দুটোই অর্থ বহন করে তাসগির আরবি গ্রামারে। তো বলছেন লোকমান হাকিম, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করিও না, আল্লাহর কোন শরিক নেই, আল্লাহ পাকের জাত সত্তাতে কোন শরিক নেই, আল্লাহ এক ও একক, আল্লাহ দুই নয় তিন নয়, আল্লাহ পাকের সিফাত গুণাবলী তো কোন শরিক নেই, আল্লাহ পাকের গুণগুলি একমাত্র আল্লাহ পাকের সাথে সুনির্দিষ্ট, কারো মধ্যে পাওয়া যেতে পারে না। সুতরাং সৃষ্টি করা আল্লাহর সিফাত আর কেউ সৃষ্টি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের যতগুলি গুণাবলী রয়েছে, প্রত্যেকটি আল্লাহ পাকের নাম, আর নামগুলির অর্থ এগুলি হচ্ছে আল্লাহ পাকের গুণ। এই গুণগুলি পূর্ণ মাত্রায় আল্লাহ পাক রব্বুল আলমিনের মধ্যে রয়েছে। যদি কিছু নাম আল্লাহ পাকের রয়েছে যে নামগুলির সীমিত অর্থ মানুষের মধ্যে হতে পারে, কিন্তু অসীম অর্থ, আর সেই অর্থ অনুসারে গুণ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের। যেমন রহমান, রহমত থেকে, রহমত মানে দয়া, মানুষের মধ্যে দয়া আছে, এমনকি পশু পাখির মধ্যে দয়া আছে, কিন্তু সীমিত দয়া রয়েছে। আর রহমান মহান করুণাময়, হ্যাঁ পরম দয়ালু, এই রহমান গুণটি একমাত্র আল্লাহ পাকের, আর কারোর জন্য তা প্রয়োগ করা যাবে না। তো গুণাবলীর ক্ষেত্রে অদৃশ্যের জ্ঞান এটি হচ্ছে একটা গুণ, ইলমে গায়ব, অদৃশ্যের জ্ঞান এটা হচ্ছে একটা সিফাত গুণ, যা চোখে সামনে নেই তা জানা, এটা হচ্ছে একটা গুণ সিফাত। এই গুণ আল্লাহ পাক রব্বুল আলমিনের। এই ক্ষেত্রে আল্লাহ একই একক। যদি বলেন যে ওলিয়া, ওলিয়াও গায়বের খবর জানেন, নবী রসুল আলেমুল গায়ব, গায়বের খবর জানেন, ওলিয়া আউলিয়ার জন্য কাশ হয়ে যায় আর দুনিয়ার সবকিছু জানতে পারেন, তাহলে আল্লাহর সাথে শরীক করলেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না। তা আল্লাহর সাথে শরীক করিও না মানে শুধু জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে, আল্লাহ এক, দুই খোদা নয়, তিন খোদা নয়, এতটুকু যা আজকাল যারা মুসলিম সমাজের শিরিক করে থাকে তারা বিশ্বাস করে, এই তৌহিদ যথেষ্ট না। এটা তৌহিদের একটা অংশ। আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রেও আল্লাহ এক ও একক। হায়াত মত দান করা আল্লাহ পাকের গুণ, বা আল্লাহ পাকের কাজ বলতে পারেন রুবুবিয়াতের ক্ষেত্রে, এগুলিতে আল্লাহ পাকের কেউ শরীক নেই। যদি আপনি মনে করেন যে আপনার রোগকে ভালো করতে পারে, আপনার কেউ ছেলে মেয়ে দিতে পারে, গায়বী শক্তি এমন আছে আল্লাহ ছাড়া, তাহলে এগুলি আল্লাহর সাথে শিরক হল। এইরকমই মানুষের কাজে কর্মে, ইবাদত বন্দেগীতে আল্লাহ পাকের কোন শরীক নেই। আল্লাহকে এক বললেন, হ্যাঁ আল্লাহর কাজ তৌহিদ রুবুবিয়াত বিশ্বাস করেন, আর মুশরিকরা বিশ্বাস করত যে সৃষ্টিকর্তা আল্লাহ, হ্যাঁ রিজিকদাতা আল্লাহ, কিন্তু ইবাদত বন্দেগীতে, সিজদাতে, হ্যাঁ উপাসনায় আল্লাহর সাথে শিরক করত। এক কথায় আবার বলি, আল্লাহর জাতে, সত্তায়, আল্লাহর সিফাতে, গুণাবলীতে, আল্লাহর কাজে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কোন ক্ষেত্রেই লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করবে না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে নিঃসন্দেহে, লা অবশ্যই, একটা ইন্না মানে নিশ্চয়, আল্লাহ তো নিশ্চয়, শিরক হচ্ছে নিঃসন্দেহে, লামের তরজমা করলাম, জুলমুন আযীম, নিঃসন্দেহে বড় জুল, কোনো সন্দেহ নেই যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুল। একজন লোক যদি খুনও করে, জেনাও করে, এগুলি বড় জুল। হ্যাঁ মাতা পিতার অবাধ্য হয়, বড় জুল। যে কোনো পাপ ধরে নেন, সমাজ বিরোধী পাপগুলিকে আজকাল মানুষ বড় নজরে দেখে, তাই না? যেগুলো সমাজ বিরোধী পাপ সেগুলিকে বড় নজরে সমাজের লোকেরা দেখে, দেখো বড় অপরাধী। যেগুলি রাষ্ট্রবিরোধী পাপ অপরাধ সেগুলিকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে সেগুলিকে বড় পাপ মনে করে, এ সন্ত্রাসী, এ দেশদ্রোহী। এই সমস্ত পাপের চাইতে বড় পাপ হচ্ছে শিরক, যে ব্যক্তি আল্লাহ ছাড়ানোকে সিজদা করলো, আল্লাহ ছাড়ানোর কাছে ছেলে মেয়ে চাইতে গেল, রোগের আরোগ্য চাইতে গেল, মনে করে ওলিয়া ওলিয়া দিতে পারে, কবর মাজারে যারা আছে তারা দিতে পারে, এই ব্যক্তি সবচেয়ে বড় মুজরিম অপরাধী, যাকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ অপরাধী মনে করে না, আর এই অপরাধকে অপরাধী মনে করে না। যার ফলে মুশরিক যদি ভালো পয়সা ইনকাম করে বা সরকারি চাকরি থাকে, মুশরিককে মেয়ে পেশ করে দিচ্ছে, বোন পেশ করে দিচ্ছে, বেনামাজিকে মেয়ে দিয়ে দিচ্ছে উঠে। অথচ একজন চরিত্রহীনকে কখনো হয়তো মেয়ে দিত না, বোন দিত না, হ্যাঁ একজন খুনিকে দিত না। বড় অপরাধ আজকাল মুসলিম সমাজের লোকেরা অধিকাংশই বুঝে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম আল্লাহ পাক ঘোষণা করেছেন। কারণ যেই ব্যক্তি অন্য জুলুম করলো মানুষের হক নষ্ট করল, অথবা আল্লাহর হক নষ্ট করলেও আল্লাহর হক হচ্ছে তৌহিদ, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে আশা রাখা। আর আল্লাহ পাকের হক হচ্ছে নামাজ পড়া আল্লাহর জন্য, রোজা রাখা আল্লাহর জন্য, হজ করা আল্লাহর জন্য, এগুলি আল্লাহ পাকের হক। সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহকে এক মনে করা, এক জানা, এক মানা, তার একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর হক নিয়ে আল্লাহর দাস, আল্লাহর গোলাম অসহায়কে দিয়ে দিল, এই জন্য সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। মানুষের হক একজনের জমি আর একজন বেইমানি করল, জুলম করল, নিঃসন্দেহে বড় জুলম। কিন্তু এর চাইতে বড় জুলম হচ্ছে যে আল্লাহর হক নিয়ে জিলানিকে চিস্তিকে দিয়ে দিল, দরগাকে দুর্গাকে দিয়ে দিল, এই ব্যক্তি বেশি অপরাধী, আল্লাহর হক হরণ করল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার সাথে সদ্ব্যবহারের কথা এখানে উল্লেখ করেছেন। এই বিষয়টি যে আয়াতটি আসছে, ওয়াসাইনা আল ইনসান বিওয়ালিদাইহি, এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, এটা লোকমান হাকিমের উপদেশগুলির অন্তর্ভুক্ত নয়। এই বিষয়টি বুঝতে অনেকেই মাদ্রাসা পড়া আলেম ওলামা ভুল করতে পারে, সেজন্য একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে এই কথা আল্লাহ বলেননি যে লোকমান হাকিম এটাও বললেন, হ্যাঁ ঠিক না, যে মাতা পিতার সাথে সদ ব্যবহার করে বলেছেন কি ওইভাবে আল্লাহ বলেন, ওই ভঙ্গিমা বলেন, বলছেন ওয়াসাইনা, আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছি। ওয়াসাই ওয়াসি মানে নির্দেশ দেওয়া, আদেশ করা, আমি হুকুম দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দান করেছেন মানুষকে যে বেওয়ালিদাইহি, যেন মানুষ তার মাতা পিতার সাথে, বেওয়ালিদ এখানে এহসানা বা হুসনা উজ্জ্ব আছে, যা অন্য আয়াতে রয়েছে, সুরা আহকাফে আছে হুসনা, আর এক আয়াতে রয়েছে ওয়াসাইনা আল ইনসান বিওয়ালিদাইহি এহসানা ওয়াবিল ওয়ালিদাইন এহসানা। তাহলে আল্লাহ পাক এখানে ইহসান শব্দ না করলেও কথার ভঙ্গিমাতে বোঝা যাচ্ছে যে মানুষকে আমি নির্দেশ দিয়েছি যে তার মাতা পিতার সাথে কি করবে, সদ্ব্যবহার করবে। আল্লাহ বলছেন আমি নির্দেশ দিয়েছি, তো লোকমান হাকিমের এটা উপদেশ নয়। প্রশ্ন হচ্ছে যে লোকমান হাকিম শিরক সম্পর্কে উপদেশ দিলে, নামাজের উপদেশ, আরো বেশ কিছু চরিত্র গঠন, মানুষের সাথে সদ্ব্যবহারের উপদেশ এগুলি দিলেন, কিন্তু মানুষের মধ্যে সবচেয়ে বেশি হক রাখে মানুষের উপর বাপ মা, তো বাপ মা সম্পর্কে উপদেশটা লোকমান হাকিম দিলেন না কেন? বুঝতে পারছেন প্রশ্ন? লোকমান হাকিম উপদেশ দেননি বাপ মা সম্পর্কে, আর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আল্লাহর হকের পরে মাতা পিতার হক, এই জন্য আল্লাহ পাক লোকমান হাকিমের উপদেশের মাঝখানে এই বিষয়টিকে ঢুকিয়ে দিয়েছেন। আর একটা কথা বুঝেন, বুঝলেন, আল্লাহ পাকের হকের পর কার হক বললাম, মাতা পিতার হক, আর ওই বিষয়টি লোকমান হাকিম যেহেতু বলেননি ছেলেকে, সেজন্য আল্লাহ পাক এখানে নিয়ে এসেছেন যে দেখো আমার পরে তোমার মাতা পিতার হক। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনী ইসরাঈল বলছেন আল্লাহ পাকের ফয়সালা, ওয়াকাদা রব্বুকা, তোমার রব ফয়সালা করেছেন এটা, যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তাঁর ছাড়া কারো ইবাদত করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে সূরা নিসা বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। দেখেন আল্লাহ পাকের পরে কার হক, মাতা পিতার হক, আল্লাহ পাকের পরে ছেলে মেয়ের হক নাই। যাদের ছেলে মেয়ে হয়েছে অনেকে ভাবে ছেলে মেয়ের হক তো বেশি, আগে ছেলে মেয়েকে খাওয়াইতে হবে না, ছেলে মেয়ে নিয়ে চিন্তা করতে হবে, ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে চিন্তা করে সেজন্য বাপ মাকে খরচ দেয়, কোনটা আগে, বাপ মায়ের হক আগে, স্ত্রী, এটা আমার ফরজে আইন, বাপ মার জন্য আমার আরো ভাইয়েরা আছে, সুতরাং বাপ মাকে একটু দিয়ে বাস, যদি আপনার অন্য ভাইরা না দেয় তাই বলে আপনি বলবেন যে না আমরা যেহেতু তিন ভাই আছি তো তিন ভাগের এক ভাগ আমার দেওয়া ফরজ, এটা বলবেন, পুরোটাই ফরজ। সে যদি শেয়ার করে আপনার ভাইয়ের তো আলহামদুলিল্লাহ, আর যদি শেয়ার না করে না দেখ আপনার ব্যাপার যায়। তারা অসহায় হলে, অচল হলে, বিশেষ করে বার্ধক্যে পৌঁছে গেলে, যখন রুজি রোজগার মানুষ করতে পারেন না, তখন আর বাপমা নিজে যদি সচ্ছল হয়, হ্যাঁ, তাহলে বাপমার ওই ওই দিকটার আর্থিক দিক থেকে সদ্ব্যবহার প্রয়োজন নেই, আর্থিক দিক থেকে যথেষ্ট। কিন্তু কথার সদ্ব্যবহার, চলাফেরা, খোঁজ খবর নেওয়া, অনেক সময় আর্থিক দিক থেকে সুখী কিন্তু শারীরিক দিক থেকে ছেলের মুখাপেক্ষী, ছেলে একটু সহযোগিতা করবে, হাসপাতালে নিয়ে যাবে, ছেলে সেবা যত্ন করবে, পাশে এসে বসবে। তাহলে অবিল ওয়ালিদাইন এহসান, এহসান অবশ্যই রাখতে হবে। তো এহসান মানে শুধু অর্থ খরচ করা নাই, এহসান কথাটি অত্যন্ত ব্যাপক। আপনার আব্বার সাথে এহসান সদ্ব্যবহার যেসব কাজ কথা দ্বারা হইতে পারে সবগুলি তার মধ্যে সামিল। হয়তো আপনার ক্ষেত্রে যে বিষয়গুলি প্রযোজ্য আমার ক্ষেত্রে নাও হইতে পারে, বুঝতে পারছেন না? একজন লোক দেশে আছে, অভাবী ছেলে, আর বাপ মায়ের দেখাশোনা করছে, তার ক্ষেত্রে তার সাধ্যে আছে সে শারীরিক ভাবে খেদমত করতে পারে, আর্থিক দিক থেকে পারছে না আপনার ভাই। আর আপনি বিদেশে আছেন, শারীরিক দিক থেকে আপনি খেদমত বা সদ্ব্যবহার করার মতো আপনার তৌফিক নেই দূরে থাকাই, কিন্তু আপনি আর্থিক দিক থেকে যথেষ্ট করতে পারবেন, তাহলে এহসানের ধরনটা ভিন্ন হয়ে গেল, ঠিক না? লোকমান হাকিম, একটা প্রশ্ন শুধু বাকি থেকে যায় যে বাপ মায়ের হকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইসলামে। লোকমান হাকিম ছেলেকে এই উপদেশটা দিলেন না কেন? আর দিলেন না বলে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, তাই না? কেন দিলেন না বলতে পারেন? চিন্তা করেন তো একটু দেখি, একটু ভালো করে গভীর ভালো চিন্তা করলে বুঝতে পারবেন। হ্যাঁ, না ওইটা না, অত দূর চিন্তা করবে না। ওইটা না, বাপ মায়ের, বাপ ছেলেকে উপদেশ দিচ্ছে, ঠিক না? লোকমান হাকিম বাপ আর ছেলেকে উপদেশ দিচ্ছে, ছেলেকে উপদেশ দিতে গিয়ে যদি বলে দেখো বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করবে, তো এই উপদেশে নিজের ব্যক্তি স্বার্থ একটা রয়েছে, একটা অংশ নিজের দুনিয়াবী স্বার্থ রয়েছে যে আমার সাথে যাতে করে সদ্ব্যবহার হয়, যাতে করে দাওয়াতে, ইসলামের দাওয়াতে, এটা হচ্ছে ইসলামের দাওয়াত উপদেশ, ইসলামের দাওয়াত দিতে গিয়ে, মানুষের ইসলাহ করতে গিয়ে, মানুষকে উপদেশ দিতে গিয়ে লিল্লাহিয়াত থাকে, খলুসিয়াত থাকে, ব্যক্তি সামান্য স্বার্থ না চলে আসে। এই জন্য বাপ মা সম্পর্কে তিনি নীরব থেকেছেন বলেননি। আল্লাহ পাক যখন দেখলেন যে লোকমান হাকিম তুমি দেখছো আমার ইখলাসে খাইতে চলে আসবে, ত্রুটি হয়তো আমার স্বার্থ চলে আসতে পারে যে আমি যেহেতু বাপ আর আমার প্রয়োজন হতে পারে খেদমতের, অবশ্যই সদ্ব্যবহার অবশ্যই সবাই কামনা করে, আর সেজন্য তুমি দিলে না তোমার ছেলেকে উপদেশ, কিন্তু আমি আল্লাহ দিচ্ছি মানুষকে উপদেশ যে বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করবে, বুঝতে পারলে? এতে থেকে যেটা শিক্ষণীয় বিষয়, প্রত্যেক মুসলিমের জন্য সাধারণভাবে আর বিশেষ করে যারা দাওয়াতের কাজ করছেন, যাতে করে আপনার দাওয়াতে ইখলাস থাকে, আপনার ইসলামের কথা মানুষকে বলবেন, দিনের কথা, কোরআন হাদিসের কথা বলবেন, তাতে লিল্লাহিয়াত থাকে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, ব্যক্তি সামান্য স্বার্থ যেন না থাকে। এই লোকটার সাথে বেশি কথাবার্তা বলে যদি হেদায়াত করতে পারি আমার একটা দুনিয়াবী স্বার্থ আছে, এই লোকটা আমার সাপোর্ট হবে, দুনিয়াবী গরজ নাই, এটা আমার গ্রামের, এটা আমার এলাকার, এটা আমার অঞ্চলের, সুতরাং এই লোকটি যদি দিনের দিকে চলে আসে তো আমার একটা সাপোর্ট মিলবে, সহযোগিতা হবে। এই লোকটা মাশাআল্লাহ বিত্তবান পয়সাওয়ালা মানুষ দামামের মধ্যে, সুতরাং এই লোকটাকে যদি সহি আকিদা নিয়ে চলে আসতে পারি তাহলে আমাদের একটা লাভ হবে। বিশেষ করে যদি নিজের ব্যক্তিগত স্বার্থ থাকে যে এই লোকটা আমার দলে চলে আসলে সুখে দুঃখে সাথ দেবে, আর্থিক সহযোগিতা পাওয়া যাবে এই লোকটা দিয়ে, শুধু দাওয়াতের ক্ষেত্রে নয়, বরং অনেকের দুনিয়াবী স্বার্থ আছে যে এই লোকটার সাথে খাতিরটা জমাতে পারলে, দিনী আকিদার ভিত্তিতে যখন খাতিরটা জমবে তখন বড় মজবুত খাতির হবে, তখন এর কাছে প্রয়োজনে 10-20 হাজার রিয়াল পাওয়া যাবে। দেখলেন এখলাস গেল আপনার, ইসলামের দাওয়াত দেওয়ার নেকি সব গেল, কিছুই পাবেন না আপনি। এখলাস যে কোনো আমল কবুল হওয়ার জন্য, তার আল্লাহর কাছে নেকি ফল পাওয়ার জন্য শর্ত হচ্ছে এখলাস। এখলাস মানে শুধু তৌহিদ, তৌহিদ নয়, আল্লাহ পাকের জন্য সেটা হইতে হবে, এটাও তৌহিদ। জি, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কাজ, ইন্নামা নুতইমুকুম লিওয়জহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি খাওয়াচ্ছি, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি দাওয়াত দিচ্ছি, দুনিয়ার কোনো স্বার্থ গরজ না থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন গরজ থাকতে পারে। এই লোকটাকে দাওয়াত দিয়ে যদি নিজের দলে টেনে নিতে পারি তাহলে বড় লাভ আছে, দুনিয়ার গরজ যাতে না থাকে। বরং একজন মানুষ যদি পানিতে ডুবে অথবা আগুনে ফেসে যাই, তো তাকে উদ্ধার করা যেমন ইখলাস থাকে, লোকটাকে উদ্ধার করছি, সেই খলুসিয়ার জন্য আপনার থাকে। যে যারা শিরকে রয়েছে, বিদাতে রয়েছে, বেদিন হয়ে রয়েছে, বেনামাজি হয়েছে, এদেরকে গুমরাহি থেকে উদ্ধার করছে, এটা হচ্ছে আমার আল্লাহর কাছে এই নিয়ত। আর এই নিয়তের উপরে আপনি ফল পাবেন। আর যত আল্লাহর জন্য খলুসিয়া থাকবে তত বেশি তাতে ফল পাবেন, আর যত খলুসিয়াত কমবে তত বেশি আপনার কাজের বরকত চলে যাবে। আর দুনিয়ার গরজ করেছেন, হয়তো দুনিয়াও হাসিল হবে না আর আখেরাত হাসিল হবেই না। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়াসাইনাল ইনসান, আল্লাহ পাক বলছেন আমি মানুষকে অর্থাৎ মানব জাতিকে, আল ইনসান সমস্ত মানুষকে, আল ইনসান যেমন আলহামদ সমস্ত প্রশংসা বলছেন, এখানেও আল ইনসান মানে সমস্ত মানুষকে, ইস্তিগরাকের অর্থ নিতে পারেন, যেটাকে আরিফ ইসলাম ইস্তিগরাকি বলা, অথবা জিন্স মানে মানব জাতিকে, হ্যাঁ লিপলাম জিনিসের জন্য হয় মানে যে কোনো মানুষকে। আমি মানুষকে উপদেশ দিয়েছি বা নির্দেশ দিয়েছি যে বে ওয়ালি দেহি, তার মাতা পিতা ওয়ালি দেই, ওয়ালি দেই নিয়ে ছিল তাসনিয়া দ্বি বচন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে। কেন সদ্ব্যবহার করবে? কিছু কারণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, হামালাথু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, বিশেষ করে মায়ের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। বাপ বাইরে থেকে মেহনত করে ছেলে মেয়ে লালন পালনের ব্যবস্থা করে, আর মা ঘরে থেকে কষ্ট করে, মায়ের কষ্টটা বাপের তুলনায় বেশি, আল্লাহ পাক মায়ের কথা বিশেষ করে উল্লেখ করেছেন। তারপরে বাপ অনেক সময় স্বাবলম্বী, অর্থ আছে, শরীরে ক্ষমতা আছে, বিদ্যা বুদ্ধি আছে, বাইরে রুজি রোজগার করতে পারবে, চলে যাবে, এগুলো দিক আছে। তারপরে বাপ বাপকে ছেলে বেশি ভয় করে, মাকে ভয় করে না, দশ বারো বছরের ছেলে মাকে ভয় করে না, আঠারো বিশ বছরে তো ভয় করবেই না, কিন্তু বাপকে ছেলেরা ভয় করে, ঠিক না? তো অনেক সময় ভয়ে হয়তো ভালো ব্যবহার করছেন আপনি বাপের সাথে, কিন্তু মায়ের সাথে না, মায়ের সাথে যদি আল্লাহর ভয় থাকে তাহলে ভালো ব্যবহার হইতে পারে। এই জন্য বিশেষ করে মায়ের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, হামালাথু উম্মুহু ওয়াহনান, মানুষকে তার মা বহন করেছে, গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট বরদাস্ত করে, একটি কষ্ট না, নানা প্রকারের কষ্ট বরদাস্ত করেছে। পেটে যখন গর্ভধারণ করেছে তখন বিভিন্ন রকমের কষ্ট শুরু হয়েছে, তাই না? বিভিন্ন রকমের অসুবিধা, বমি করা, খেতে পারে না কিছু, খেয়ে পেটে কিছু রাখতেই পারে না, আর এই যে নয় মাস দশ মাস ধরে বহন করান, যে কষ্টগুলি আছে সেটা বাস্তবে কোনো পুরুষ মানুষ বলতে পারবে না যে কি কষ্ট হয়, না পারবে, ওই শুনে শুনে যতটুকু জানি হয়তো বা অনুমান ভিত্তিক যতটা জানি, কোন মানুষ একে এলমুল ইয়াকিন বলা, বিশ্বাস আছে যে কষ্ট করে মহিলারা, কিন্তু আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন বাস্তব অভিজ্ঞতা একমাত্র মহিলাদের আছে, যে একটা বাচ্চা পেটে রাখতে আর তা একেবারে দুনিয়াতে পৌঁছাতে কি কষ্ট করে, মা প্রসব বেদনায় কি কষ্ট হয় সেটা একজন পুরুষ কখনো বুঝবে না। কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করে মা, অফেসাল শুধু তাই নয়, যদি ভূমিষ্ঠ করে ছেড়ে দিত, পেট থেকে যখন ভূমিষ্ঠ হলে ছেড়ে দিত, যাক ফ্রি হয়ে গেছে, হালকা হয়েছে, ছেড়ে দেয়, ছেড়ে দেবে, যদি বলেন ছেড়ে দাও তোমার দায়িত্ব শেষ, তবু ছাড়বে না। সুবহান আল্লাহ, আল্লাহকে এমন মায়া দিয়ে দিচ্ছেন, এ মায়া কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। আল্লাহ যদি এই মায়া মায়ের অন্তরে না দিতেন ফেলে দিতেন, তাই না? মা ফেলে দিত, তোর জন্য এত কষ্ট করেছি আর কত কষ্ট করব, যা আল্লাহ পাক মায়া দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক যিনি মায়া অন্তরে ঢেলে দিয়েছেন সেই আল্লাহ মায়ের চাইতে বেশি দয়ালু, ঠিক না? কারণ আল্লাহ যদি এই মায়ের অন্তরে দয়াটা না দিতেন তাহলে এই দয়া হইত না, তাহলে আপনাকে আমাকে মানুষই করতো না, মা বাপ খরচই দিত না, এসব ঝামেলা করে লাগে ফেলে দিয়ে চলে। অনেক ছেলেকে যারও সন্তান ফেলে দিয়ে চলে যায়, খবর আছে না নাই আপনাদের কাছে? সব দেশই ঘটে, কারণ যারও সন্তান উপর মায়া নেই, রাখতে পারছে না, মান ইজ্জতের ব্যাপার বিভিন্ন বিষয় আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাল্লাহু আরহামু বিইবাদিহি মিনাল ওয়ালিদাতি বিওয়ালাদিহা, নিশ্চয়ই আল্লাহ পাক বান্দার উপর অতি দয়ালু, আরহাম বিইবাদিহি মিনাল ওয়ালিদা, মায়ের চাইতে অধিক দয়ালু মা যতটা বেওয়ালা দিহা, মা যতটা ছেলে মেয়ের উপর মায়া করে দয়া করে তার চেয়েতে বেশি আর হাম আল্লাহ পাক দয়ালু, আল্লাহ দয়ালু, না হলে আল্লাহ দয়া দিতেন না মায়ের অন্তরে। এই জন্য শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে অফিসাল হুফি আমাইন আল্লাহ পাক বলছেন যে তার দুধ ছাড়ানো হয় দুই বছরে, দুই বছর ধরে দুধ পান করায়, স্তন্যদান করে মা, অসহায় ছেড়ে দেয় না। দুধ যখন হয় না দুধ কমে যায়, বাচ্চা বলতে পারবে যে মা তোমার দুধে আমার পেট ভরছে না? সুবহানাল্লাহ, মা অনুমান করছে যে আমার এই ছেলে চার মাস পাঁচ মাস বয়সে যতটা দুধের প্রয়োজন এই দুধ যথেষ্ট হচ্ছে না। তখন গরিব হইলে কত কি যে খাওয়িয়ে ওই বাচ্চাকে বাঁচাবার চেষ্টা করি, আর একটু পয়সা হলে হলে আজকাল বেবি ফুড আছে, বিভিন্ন ফুড আছে, সেগুলোর ব্যবস্থা করে, কত যে খরচ করে মানুষ, কত যে কষ্ট করে। গরিব কোন এক মহিলার কথা বলছি, বাচ্চার জন্য যথেষ্ট দুধ হয় না, তখন ওই মুড়ি ভাজা, মুড়ি ভেজে সেটাকে মুখে চিবিয়ে, এবং কারণ বাচ্চা খেতে মুখে চিবিয়ে ও বাচ্চার মুখে দিত, ছোটবেলা দেখেছি, চিন্তা করতে পেরেছেন? আর সেই মা ছেলে মেয়ে বড় হলে সেই মাকে ভুলে যায়, বাপের ইহসানকে ভুলে যায়। এই যে বিদেশে কষ্ট করছেন আপনারা, এখন বুঝতে পারবেন, ছেলে মেয়ে বাড়িতে রেখে এসছেন না, এখন বুঝতে পারবেন যে আপনার বাপ মায়ের কতটা কদর আপনার অন্তরে হওয়া উচিত, যদি বুঝার অন্তর থাকে। তাহলে আপনার ছেলে মেয়েদের জন্য আপনি যেমন কষ্ট করেছেন, বিদেশে পড়ে আছেন, আপনার ভোগ বিলাস আরাম, আল্লাহ পাক হালাল করেছেন আপনার বিবি, আরে আমি আমার পেটের কথা চিন্তা করবো, আমি ছেলে মেয়ের ভবিষ্যতে এত চিন্তা করে কেন কষ্ট করব? দুই বছর ধরে আমি স্ত্রী ছেড়ে বিদেশে পড়ে থাকবো, কেন ছেড়ে পড়ে থাকবো? ওই ছেলে মেয়েগুলোর জন্য পড়ে আছেন যে একটু ভালো সুখী হবে, এরা ভালো একটু জীবনযাপন করে ভালো শিক্ষা দীক্ষা লাভ করবে। এই যে আপনি ছেলে মেয়েদের কথা চিন্তা করছেন, আপনি শুধু চিন্তা করছেন, আপনার বাপ মা আপনার কথা চিন্তা করেনি? তাহলে এটা বোঝার চেষ্টা করবেন যে আপনার বাপ মা আপনি যেমন চিন্তা করেছেন আপনার ছেলে মেয়েদের কথা, তেমনই তার চেয়ে বেশি চিন্তা করেছে। কষ্টের যুগ, অভাবের যুগ, তখন আরো বেশি অভাবের যুগ ছিল, এখন তো আল্লাহ সচ্ছলতা দিয়েছেন মানুষ। আল্লাহ পাক তারপরে বলছেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটি, আল্লাহ পাকের সব কথাই গুরুত্বপূর্ণ। আনিশকুর লি বিশেষ করে মনে রাখবেন, আল্লাহ বলছেন দেখো মানুষ আমার শুক্রিয়া আদায় করবে, ওয়ালি ওয়ালি দাইক, আর তোমার মাতা পিতার শুক্রিয়া আদায় করবে। আল্লাহর শুক্রিয়ার সাথে আল্লাহ মা বাবার শুক্রিয়াকে একসাথে মিলিয়ে বর্ণনা করেছেন, কত বাপ মায়ের হক চিন্তা করেছেন। আল্লাহ শুধু কথা বললেন যে আমার শুক্রিয়া আদায় করবে, আমার শুক্রিয়া যেমন আদায় করবে তোমার বাপ মায়েরও শুক্রিয়া আদায় করবে। আর বাপ মায়ের শুক্রিয়া মানে কি? শুধু মৌখিক শুক্রিয়া? আল্লাহর শুক্রিয়া মানে যেমন মৌখিক শুক্রিয়া নয় যে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, ওই রকমই বাপ মায়ের শুক্রিয়া মানে এই না যে মাঝে মাঝে বন্ধু মহলে খুব আয়েশ আরামে খাচ্ছেন আর মাঝে মাঝে বললেন আমার বাপ মা অনেক কষ্টও করেছে, বাপ মা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে, এই দু চারটি বাক্য বললেন আর বাপ মায়ের খোঁজ খবর নেন না, বাপ মাকে সন্তুষ্ট করার চিন্তাও করেন না, বাপ মায়ের কি প্রয়োজন তা কখনো জিজ্ঞাসা করেন না, এটাই কি শুক্রিয়া? অন্তর থেকে বাপ মায়ের শ্রদ্ধা, বাপ মায়ের শ্রদ্ধা আল্লাহ পাকের পরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি হইতে হবে, অন্তর থেকে এহতেরাম শ্রদ্ধা রেখে বাপ মার সাথে চোখে চোখ মিলিয়ে কথা না বলা, চোখ রাঙা না করা, গরম মেজাজে কথা না বলা। বুড়ো বাপ যদি একটা কথা দুইবার বলছেন তিনবার বলছেন বুঝতে না পারে, আর কিছু শোনো না তুমি, বুঝো না কিছু, চুপ থাকো, অধিকাংশ মানুষ এরকম করে থাকে, তুমি কি বুঝবে, আরে তুমি কি বুঝবে, মানে তুমি বেশি বুঝনে বলা হয়ে গেছে না, এই ধরনের বেয়াদবি অনেকে করে থাকে। হয়তো খাওয়াচ্ছেন ভালো, পয়সা আছে খাওয়াচ্ছেন, কিন্তু কথাবার্তার দিক থেকে আপনি সদ্ব্যবহার করেন না বাপ মায়ের সাথে। আমরা আমাদের কথা বলছি, তুমি কেন ওতে ঢুকতে যাচ্ছ, কথা হয়তো হালকায় মনে করলেন, কিন্তু বাপের অন্তর কষ্ট হবে না? ছেলে কার সাথে কি গল্প করছে, কিরে বাবা কিরে বাবা কি তোমরা কথা বলছ, আরে ছাড়ো তুমি বাদ দাও, হ্যাঁ ছাড়ো তুমি বাদ দাও, মানে বেয়া দেবি না? সুবহানাল্লাহ, ছোট ছেলে, এই বিষয়গুলি যত আলোচনা করবেন সুবহানাল্লাহ, মানুষের হেদায়েতের দিক আছে এই জন্য যে আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, ছোট বাচ্চা একটা জিনিস সম্পর্কে 50-12 জিজ্ঞেস করে, আব্বু এটা কি, আব্বু এটা কি, বিরক্ত হয় না বাপমা? বিরক্ত হয় কখনো বাপমা? আপনি আপনার 1-2 বছরের ছেলে যদি বারবার জিজ্ঞাসা করে, আবু এটা কি পাখি কি পাখি, 50-12 জিজ্ঞাসা করে, তো বলবেন একটা দিব চড়, বলবেন দেখবে আদম, বলবেন আপনার কারো মজা লাগছে, মানে ওর কথাগুলো শুনতেই মজা লাগছে, বুঝতে পারছেন এই বিষয়গুলি। আর বাপ যদি জিজ্ঞেস করে, এরকম একটা ঘটনা আছে, একটা বাপ এরকম ভান করে জিজ্ঞাসা করছে, একটা পাখি দেখছে বুড়ো হওয়ার পরে, আর ছেলেকে জিজ্ঞেস করেছে যে আব্বু এটা কি বলো তো বাবু, সে অমুক পাখি, এটা টিয়া পাখি বা কোনো পাখি হবে পাখি। আবার 1 মিনিট হয়েছে, 2 মিনিট হয়েছে, বাবার এটা কি রে বসে আছে বলতো, 2 বার বলেছে, 3 বার যখন জিজ্ঞাসা করছে, তার তুমি কিছু বুঝো না, বারবার জিজ্ঞাসা করে একটা কথা, তখন আব্বা বলছে যে বাবারই তোকে পরীক্ষা করছিলাম, তোকে পরীক্ষা করছিলাম, ছোটকালের একটা কথা মনে আছে, তুমি আমাকে 50 বার জিজ্ঞেস করেছ, আব্বু এটা কোন পাখি, আব্বু এটা কোন পাখি, আব্বু এটা কি, তুই 50 বার জিজ্ঞেস করেছিস, আর 50 বার আমি জবাব দিয়েছি, তোকে শুধু 3 বার পরীক্ষা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যে আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, আর তোমার বাপ মায়ের শুকরিয়া আদায় করো, অন্তর থেকে শুকরিয়া আদায় করবে। আপনার অন্তরে শ্বশুরের কদর বেশি হয়ে গেছে, শাশুড়ি মার কদর বেশি হয়ে গেছে, হ্যাঁ বন্ধুর কদর বেশি হয়ে গেছে, আর তার সাথে সাথে মুখে কাজে কাজে কর্মে শুকরিয়া আদায় করতে হবে। শুধু মৌখিক কথা নয়, বরং আমলের নাম হচ্ছে শুকরিয়া আদায় করা। দাউদ আলাইহিস সালাম ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইমালু আলা দাউদা শুকরান, হে দাউদের বংশধর শুকরিয়ার আমল করো, ইমালু আলা দাউদ, হে আলে দাউদ, হে দাউদের বংশধর তোমরা কর্ম করো শুকরিয়ার। তাহলে বোঝা গেল শুকরিয়া কাজের নাম, কাজের নাম। মানুষের শ্রদ্ধা করেন, মানুষকে অন্তর থেকে ভালোবাসেন, এই জন্য মাঝে মাঝে দাওয়াত দেন, মাঝে মাঝে খোঁজ খবর নেন, তাই না? অসুখ বিসুখে আপনার কাজ কর্ম ডিউটি ছেড়ে ছুটে যাচ্ছেন, অসুখ হয়েছে সেজন্য, তার জন্য সময় দিচ্ছেন কেন? আপনি তার অন্তরে কদর করেন এবং প্রমাণ করছেন যে আমি তোমার ইহসানের শুকরিয়া আদায় করছি এর মাধ্যমে। তা আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়ার সাথে সাথে এক কথায় মা আর বাবার শুকরিয়া আদায় করতে আল্লাহ হুকুম করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া করা যেমন ফরজ, না শুকর গুজারের জন্য আজাব রয়েছে, তেমনই মাতা পিতার শুকরিয়া আদায় করাও ফরজ। আল্লাহ পাক তারপরে বলছেন যে দেখো, এলাইয়াল মাসিহ, আমার কাছে প্রত্যাবর্তন রয়েছে, আমার কাছে ফিরে আসতাল, সুতরাং আমার শুকরিয়া আদায় যদি না করো, মাতা পিতার যদি শুকরিয়া আদায় না করো, তাহলে জবাবদেহি করতে হবে আমার কাছে এসে। এলাইয়াল মাসির, পরকালের জবাবদেহি হিসাবের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, গায়ের জোর দুনিয়াতে দেখাবে কিন্তু সবাইকে আল্লাহর সামনে যেতে হবে। এলাইয়াল মাসির। আল্লাহ পাক তারপরে আরেকটি নীতিমালা মাতা পিতার আনুগত্যের ক্ষেত্রে, মাতা পিতার সাথে সদ্ব্যবহারের ক্ষেত্রে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে মাতা পিতা যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডিতে থেকে আপনাকে কোন কথা বলবে ততক্ষণ সেগুলি মানা আর সেই ক্ষেত্রে আনুগত্য করা ফরজ। আর শরীয়তের যদি গণ্ডির বাইরে কথা বলে, এমন কথা বলছে যেটার শরীয়তে অনুমতি নেই, শিরকের কথা, বেদাতের কথা, অন্য কোনো পাপের কথা, চরিত্র নষ্ট করার কথা, হারাম নিয়ে আসার কথা, হ্যাঁ কারোর উপরে জুলুম করার কথা, তাহলে মানা যাবে বাপ মায়ের কথা? হ্যাঁ, কারণ তখন একদিকে আল্লাহ পাককে মানা আর একদিকে বাপ মাকে মানা। বাপ মাকে যদি মানছি পাপের কথায়, তাহলে আল্লাহর নাফরমানি হচ্ছে, আল্লাহর বিরুদ্ধাচরণ হচ্ছে। আগে কার কথা মানতে হবে? কারণ আল্লাহর সবগুলি কথাই ঠিক আল্লাহর দিনের, কিন্তু বাপ মা মানুষ, তাদের সব কথা ঠিক নাও হইতে পারে, কোনো শিরকি কথাও বলতে পারে, কোনো বিদাতি অনুষ্ঠানের কথাও বলতে পারে, অমুক বিদাতে চলো ঈদে মিলাদুন নবীর ওখানে মাহফিল হচ্ছে, চলো মিলাদে নিয়ে চলা, বলতে পারে চলো মাজার নিয়ে চলো, আমি মাজারে যাবো, আমার জন্য একটা চাদর এনে দাও, একটা খাসি এনে দাও, খাসি মোরগ মাজারে নিয়ে যাবো, বাপ মা বলতে পারে। বাপ মার মধ্যে অজ্ঞতা থাকতে পারে দিন সম্পর্কে, শিরকি বিদাতি আকিদা থাকতে পারে, বাপ মা বলতে পারে যা আমার জন্য বিড়ি সিগারেট নিয়ে আসছে, জর্দা নিয়ে আসছে, শুনবেন নাকি? অনেক ছেলেরা এরকম কাজ করে থাকে, মায়ের জন্য পান খাওয়া, মা পানও নিয়ে আসে, জর্দাও নিয়ে আসে। পান পর্যন্ত তো হালাল হইতে পারে কোন রকম, কিন্তু জর্দা হালাল নয়, হারাম। সুতরাং মাকে বাপকে জর্দা এনে দেবেন, এটা হারাম, গুনার কাজ করলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে মায়ের বাপের চাহিদা পূরণ করলেন, এটা জায়েজ নয়। এই মর্মে কোরআনে কারিমে এই একটি আয়াত রয়েছে, আল্লাহ বলছেন ওয়াইন জাহাদাকা, যদি তোমার সাথে তোমার মাতা পিতা উভয়ে পীড়াপিড়ি করে, জাহাদাকা মানে চেষ্টা চালায়, মানে পীড়াপিড়ি করে, কিসের ব্যাপারে? আল্লাহ এই বিষয়ে যে আন্তুশরেকা বি, আমার সাথে শিরিক কর, শিরকের ক্ষেত্রে যদি পীড়াপিড়ি করে, শিরিক করা আল্লাহ পাকের সবচেয়ে বড় নাফরমানি। ওই জন্য আল্লাহ একটি বিষয় উল্লেখ করেছেন, যে কোনো নাফরমানির ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য, আল্লাহ পাকের নাফরমানি করে আল্লাহর দিনের কোন কিছু ছেড়ে দিয়ে বাপ মায়ের কথা যদি হয় যে তার উল্টো, তাহলে আল্লাহ বলছেন যে ফালাতুতে হমা, তা মানা যাবে না। আল্লাহ বলছেন যে যদি তোমার মাতা পিতা তোমার সাথে পীড়াপিড়ি করে এই বিষয়ে যে আন্তুশরেকা বি, আমার সাথে শিরক করো, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে সম্পর্কে তোমার আল্লাহ প্রদত্ত কোন জ্ঞান নেই, তোমার জ্ঞান নেই মানে তোমাকে আল্লাহ এই জ্ঞান দেননি, মানে অনুমতি দেননি, এই রকমের জ্ঞান মানে এই রকমের অনুমতি কোরআন হাদিসে নেই, ইসলামে পারমিশন নেই। মা লাইসা লাকা বিহি ইলমুন মানে আল্লাহ প্রদত্ত জ্ঞান, ফালা তুতিহুমা, তাহলে তাদের কথা মানবে না, তাদের আনুগত্য করবে না, কথা মানলেন না। ধরেন একটা উদাহরণ দিচ্ছি, হালকা উদাহরণ, যেটাকে বিদাতি মহল মকরু বলে, জর্দা তামাকের, আর একটা হচ্ছে বড় পাপ, বড় পাপ শিরকের কথা, হ্যাঁ, আর মাঝামাঝি বহু পাপ আছে। মা বলছে আমার জন্য জর্দা নিয়ে আসবে, বাপ বলছে আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসবে, আল্লাহ বলছে ফালা তুতিহুমা, মানবে না, ঠিক আছে, মানবে না, কিন্তু খারাপ কথা বলবে, বুড়া হয়ে গেলে হুঁশ দিশা নেই, এখনো তুমি জর্দা খেবে, এখনো তুমি সিগারেট খেবে, বলবেন না? আল্লাহ বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে তাদের সঙ্গ দাও, তাদের সাথে থাকো, সঙ্গ দাও ফিদ দুনিয়া, পৃথিবীতে ইহ জগতে, মারুফান সদ্ব্যবহারের সাথে, ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না। তারা পাপ করছে, পাপ করতে বলছে, অন্যায় কথা বলছে বলেই তাদের সাথে খারাপ আচরণ করবে না, খারাপ আচরণ করা যায় না। মুশরিক বাপ মাও যদি হয়, বেনামাজি বাপ মাও হয়, তারপর খারাপ আচরণ করা যায় না, সৎ ব্যবহারের মাধ্যমেই তাদের অন্তরকে জয় করার চেষ্টা করে। হতে পারে যে আপনার ভালো ব্যবহারের মাধ্যমে হেদায়েতে আসবে ওই বেদিন, বেনামাজি বাপ মা, মুশরিক বাপ মা, বিদাতি বাপ মা। আল্লাহ ভালো ব্যবহার করতে বলছেন, দুনিয়ার ক্ষেত্রে ভালো ব্যবহার করতে, তাহলে বিদাতি মুশরিক বাপ মাও যদি হয় আর অভাবী হয়, তাহলে আর্থিক সহযোগিতা করতে হবে, তাদের খরচ চালাতে হবে, চিকিৎসা দিতে হবে, তাদের যে প্রয়োজন রয়েছে প্রয়োজন দিতে হবে, শারীরিক খেদমতের প্রয়োজন খেদমত দিতে হবে, সাহেব হোমাফির দুনিয়া মাহুফা। আকিদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে না, তাদের অনুকরণ করা যাবে না, তাদের কথা মানা যাবে না। আল্লাহ বলছেন এই ক্ষেত্রে বাপ মা আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলিয়া, আর তুমি অনুসরণ করবে ওই সব লোকের রাস্তার যারা আমার অভিমুখী হয়েছে। তোমার বাপ মা আল্লাহ অভিমুখী নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি আল্লাহ অভিমুখী, সাহাবায়ে কেরাম, মুমিন মুসলিমরা, গ্রামের দিনদার নামাজি লোকেরা রয়েছে যারা শিরক মুক্ত, হ্যাঁ, তাওহীদবাদী মুসলিম, তাদের পথের অনুসরণ করো, বাপ মা শিরক বিদাতে আছে, পাপে আছে, তাদের পথের অনুসরণ করিও না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবাইলি সুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপরে জেনে রাখো যে আমার কাছে বা আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন স্থল রয়েছে, তোমাদেরকে ফিরে আসতে হবে আমার কাছেই। সুতরাং আজকে অন্যায়ের ক্ষেত্রে বাপ মায়ের কথা শুনবে, কালকে আমার কাছে ফিরে এসে জবাবদিহি করতে হবে। বাপ মা অনেক সময় জুলমের কথাবার্তা বলে, পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে। বাবু যদি বলে আপনাকে যে বাবা তোকে খুব ভালোবাসি আর তুই আমার খেত মতো ভালো করছিস, চল দশ বিঘা জমি আছে অমককে দেব না বা অমককে কম দেব, মেয়েদেরকে দেব না, চল তোকে লিখে দিয়ে চলে আসি, চল আমাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে চল। শুনবেন গাড়ি নিয়ে এসে হাজির, আজকাল অধিকাংশ মুসলিম এক স্পেশাল গাড়ি নিয়ে আসবে, আজকে জমি দিব আর বাপ লিখে, হ্যাঁ বনগুলি সবগুলি আপনি পাবেন, ছাড়েন ছাড়বেন আল্লাহ ফালা তোতে হমা, কখনো শুনবে না। ভালো ব্যবহার কর, আর ভালো ব্যবহার একটা দিক হচ্ছে উপদেশ দাও যে আল্লাহকে ভয় করেন আব্বা, মা আল্লাহকে ভয় করেন, বনগুলিকে বঞ্চিত করবেন, যেমন আপনার সন্তান আমি আপনার মেয়েরাও সন্তান, কিয়ামতের দিনে জাহান্নামে যেতে হবে আপনাকে যদি এই অবস্থায় চলে যান, তো খবরদারি এরকম কাজ করবেন না, ভালো উপদেশ দেন। আল্লাহ বলছেন আমার কাছে যখন ফিরে আসি ফাও নাব্বে ওকুম বিমা কুনতুম তাআমালুন, তোমরা যা কিছু করতে সে সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দেব। দ্বিতীয় উপদেশ লোকমান হাকিমের সেটা ছিল পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া, পরকাল সম্পর্কে চিন্তাশীল, জবাব দিতে হবে পরকালে। দুনিয়ায় যা কিছু করবেন এমনিতেই চলে যাচ্ছে এমন নয়, প্রত্যেকটি কথা কাজ রেকর্ড হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে, আর এই সবগুলি আল্লাহর সামনে আপনাকে সহ পেশ করা হবে, আল্লাহর সামনে আপনার আমলও পেশ হবে আর আপনাকে পেশ করা হবে, আপনার সামনে সে আমল গুলো বা আমেলু হাবেরা। আল্লাহ নেকটি আয়াতে বলেছেন কিয়ামতের দিনে সেদিন যা কিছু কর্ম করেছিল পৃথিবীতে উপস্থিত পাবে, সামনে হাজির, সব হাজির হয়ে যাবে। এই সম্পর্কে চিন্তাশীল হওয়া, এর মাধ্যমে মানুষের সংশোধন হতে পারে। শিরক মুক্ত হলে মানুষের সংশোধন হয়, কারণ যে তাওহীদ প্রতিষ্ঠাকারী হবে সত্যিকার অর্থে সেই ব্যক্তি কখনো পাপিষ্ট হতে পারে না, আল্লাহর তাওহীদের অন্তর্ভুক্ত হচ্ছে, আল্লাহ পাকের গুণাবলী বিশ্বাস করা, তার মধ্যে আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের জ্ঞান কুদরত, সুতরাং আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবো না, আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারবো, আল্লাহ সবকিছু জানছেন এসব বিষয়গুলি। তার সাথে সে পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া, যে যা কিছু আমরা করছি সেগুলি আল্লাহর উপর গোপন থাকে না, বরং আল্লাহ সবকিছু দেখছেন সবকিছু জানছেন, এই একটি বিষয় ছিল যার মাধ্যমে মানুষের সংশোধন হয়। আসলে ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বা, ইন্নাহা, কেউ কেউ বলেছে এই হা জামিরটা হচ্ছে জামিরের শান, এগুলি গ্রামার যারা বুঝে তারা বুঝবে, জামিরের শান মানে ওর কোনো মারজা নেই, মানে হা কোন কিছুর দিকে ইঙ্গিত করা হয়েছে এমন নয়, ইন্নাহা মানে কথা হচ্ছে, যেন আমরা বলেছি কথা হচ্ছে এই সৌন্দর্যের জন্য, মাশাআল্লাহ সৌন্দর্যের জন্য, আর কেউ কেউ বলছে না সৌন্দর্যের জন্য না, এর হা জামির আর এ জামির শান না, জামিরের মারজা আছে। তাহলে ইন্নাহা আগে কি আলোচনা হয়েছে, আলোচনা হয়নি, যেটা মানুষের স্মৃতিতে আছে সেটা ইন্নাহা মানে যে কোনো পাপ, ইন্নাল খাতিয়া ভুল, হ্যাঁ ইন্নাহা ইনতাকু মিসকাল হাব্বা, নিশ্চয় যদি গোনা কি হয়, ইনতাকু মিসকাল হাব্বা তিমিন খারদাল, সরিষার দানা পরিমাণও হয়, সরিষার দানা পরিমাণও হয়। কেউ কেউ বলেছেন যে না যে কোনো কাজ, তাহলে শুধু গোনাতে সীমিত থাকলো, নেকির ক্ষেত্রে হইতে পারে, আল্লাহ পাক যেমন গোনাকে হাজির করবেন তেমন নেকিকেও হাজির করবেন, কারণ অনেক সময় নেকি সম্পর্কে মানুষ দুনিয়ার দিকে নজর দেয়, আল্লাহ যে রেকর্ড করছেন আল্লাহ পাকের পক্ষ থেকে সবকিছু রেকর্ড আছে আল্লাহ জানছেন এটা ভুলে যায়, যার ফলে মানুষ দেখলে ভালো কাজ করে আর খুশি হয়, আর মানুষ না দেখলে ভালো কাজ করতে অত উৎসাহিত হয় না। এখানে তৌহিদে দুর্বলতা, যদি আপনার ইমান ইয়াকিন মজবুত থাকে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আল্লাহর কাছে পাবো বলে করছি, তো মানুষের দেখার আবার কি আছে, আমি মানুষ থাকলেও আমি ভালো কথা বলবো ভালো কাজ করবো, আর মানুষ না থাকলেও কেউ না জানলেও ভালো কাজ করবো ভালো কথা বলবো, ঠিক না? তাহলে আপনার আমলের কর্মের ক্যাটাগরি আর কোয়ালিটি সুন্দর হবে, আলাদা সবসময় আপনার ভালো হবে, কারণ আপনি জানছেন যার কাছে আমি পাবো তিনি তো জানছেন দেখছেন, মানুষের দেখার আর জানার কি আছে। ইন্নাহা অর্থাৎ নিশ্চয়ই যে কোনো আমল যে কোনো কর্ম, ইনতাকু মিসকাল হাব্বাতি মিন খারদাল, সেটা যদি সরিষার দানা পরিমাণও হয়, ফাতাকুন ফি সাখরা, আর সেটা যদি পাথরের ভিতরেও হয়, সরিষার দানা এমনিতে দেখা যায় না, এগুলি তো পড়ে থাকলে খোলা জায়গায় পড়ে থাকলে দেখা যায় না, আর সেটা যদি পাথরের ভিতরে হয়, আওফিস সামাওয়াত অথবা আকাশের কোনো জায়গায় পড়ে আছে, আউফিল আর্জ অথবা পৃথিবীর কোন জায়গায় পড়ে আছে। আপনার একটা ক্ষুদ্র আমল দুনিয়ার কোন জায়গায় আছে কোন মানুষ জানতে পারেনি, কোন সাক্ষী নেই, ভালো আমল অথবা খারাপ আমল, পাপ অথবা নেকি। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক তা নিয়ে আসবেন, হাজির করবেন, কিয়ামতের দিন উপস্থিত হবে, কোনো কিছু লুকিয়ে রাখতে পারবেন না। একদিন শুধু এক দুই মিনিট আপনি অবৈধ কথা বলেছেন, প্রেম আলাপ করেছেন, সাবধান, লুকিয়ে করেছিলেন, কেউ শুনতে পায়নি, ইয়াতি বিহাল্লাহ আল্লাহ পাক হাজির করবেন। যে কোনো অন্যায়ের ক্ষেত্রে, অন্যায় কথা হোক অথবা কাজ হোক, মাত্র একটা রিয়াল ভাবলেন যে নাস্তা করব নিজের পয়সা দিয়ে, কফিলের পয়সা দিয়ে নাস্তা করছি, একটা রিয়াল দিয়ে, ইয়াতি বিহাল্লাহ, একটা জিনিস দেখে কোম্পানির খুব ভালো লাগলো, চিন্তা করলেন কেউ তো দেখে না, নিয়ে নি। হ্যাঁ, আজকাল সস্তাতে তো কার্গো আছে, নিয়ে পাঠিয়ে দিবে। আজকে এই শ্রেণীর লোকেরাই বেশি কার্গো করছে শুনছি, যতগুলি কার্গো অফিস আজকাল চলছে সৌদি আরবে, অধিকাংশ যারা নিজের হালাল পয়সা দিয়ে কিনছে এদের সংখ্যা তুলনামূলক কম, কারণ পয়সা দিয়ে কিনবো আর তারপরে আবার পাঠাবো চার্জ দিয়ে, তাই না, খরচ ডবল হচ্ছে। আর যারা ফিরি ফিরি পাচ্ছে চুরি করা মাল, জিনিসটা তো ফিরি পেয়েছে, আর লাগলো লাগলো কিলোতে পাঁচ সাত রিয়াল যা লাগলো লাগলো, অসুবিধা নেই, জিনিসটা তো ফিরি, হ্যাঁ নিয়ে যাওয়া সহজ, বাস্তব না। অনেক ভাইরা আমাকে বলেছে, কারণ আল্লাহর ভয় নেই, এই আয়াত, এই একটা আয়াত হেদায়াতের জন্য যথেষ্ট। যেখানেই থাক না কেন তোমার ওই পাপ কর্ম অথবা নেকির কাজ, তোমার কর্ম এক কথা, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক সেটাকে কিয়ামতের দিনে তোমার সামনে হাজির করবেন, নিয়ে আসবেন। ইন্নাল্লাহ লতিফুন খাবির, কারণ নিশ্চয় আল্লাহ পাক লতিফ, অত্যন্ত সূক্ষ্ম খবর রাখেন, লতিফ সূক্ষ্মদর্শী, লতিফ মানে, আর খাবির যিনি সবকিছু সম্পর্কে ওয়াকিফাল, সূক্ষ্মভাবে জ্ঞাত, খাবির, খবর থেকে খাবির, মুবালাগার সাগা, আর লতিফ লুৎফ থেকে, লুৎফ মানে কোন সূক্ষ্ম জিনিস, লুৎফ মানে দয়া হয়, একাধিক অর্থ হয়, এখানে লুৎফ মানে লতিফ মানে একেবারে সূক্ষ্ম জিনিস, যেটা হচ্ছে চোখে ধরে না এমনিতে সাধারণত। তো আল্লাহ পাক এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যা হয়তো মানুষের চোখে ধরেন না, সে সম্পর্কেও আল্লাহ পাক ওয়াকিফাল। তারপরে লোকমান হাকিমের উপদেশে, আবুনাইয়া, হে প্রিয় সন্তান, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করবে। লোকমান হাকিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জামানার লোক, এই না যে মেরাজের পরে নামাজ ফরজ হয়েছে তখনকার নামাজ, হ্যাঁ আগের উম্মতের নামাজ, তাহলে বোঝা গেল যে নামাজ এই সালাতের ইবাদত, এত সুন্দর ইবাদত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের উম্মতেও সালাতের বিধান রেখেছেন, আম্বিয়া কেরামগণ সালাত পড়েছেন, সালাত আদায় করেছেন, নামাজ কায়েম করেছেন। আকিমিস সালাহ, নামাজ কায়েম করবি, কারণ সালাতের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুত থাকে। যার সালাত নেই, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে তার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন। মাবুদের সাথে আব্দের, হ্যাঁ আব্দ মানে বান্দা, বান্দার সম্পর্ক যদি রবের সাথে ছিন্ন থাকে তাহলে তাকে কে আশ্রয় দিতে পারে, কোথায় আশ্রয় নিবে সে? একমাত্র উপায় এই নামাজ, তাওহীদের সাথে সাথে। নামাজ নেই তাহলে আল্লাহ পাকের সাথে কোনো সম্পর্ক নেই, সম্পর্কহীন ভাবে জীবনযাপন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মদদ তার সাথে নেই, আল্লাহ পাকের হেফাজত তার সাথে নেই, না দুনিয়ার দুনিয়ায়, না ইমানের ক্ষেত্রে, না আমলের ক্ষেত্রে। এই জন্য বেনামাজি নাস্তিক হয়ে যেতে পারে, কখনো এটা হইতে পারে যে এক লোক পাঁচ অক্ত নামাজ পড়ছে না, হঠাৎ নাস্তিক হয়ে গেল, দীর্ঘদিন বেনামাজি ছিল, আল্লাহর কোনো মদদ নেই, আল্লাহর হেফাজত নেই, তারপরে নাস্তিক হয়েছে। আকিমিস সালাহ, নামাজ কায়েম করবে, ও আমর বিল মারুফ, আর ভালো কাজের উপদেশ দেবে, নির্দেশ দেবে, ওয়ানহা আনিল মুনকার, আর অন্যায় কাজে বাধা দেবে, ওয়ানহা নিষেধ করবে, অন্যায় কাজ করতে নিষেধ করবে। এটা হচ্ছে শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভালো কাজের আদেশ দেওয়া আর মন্দ কাজে বাধা দেওয়া। অনেক ওলামায়ে কিরামগণ ইসলামের ছয়টি পিলার বলেছেন, এটা নতুন কথা শুনেন, যেমন ইমানের ছয়টি পিলার, ইমানের ছয়টি স্তম্ভ, তাই না, আল ইমান বিল্লাহ ও মালায়েকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ঠিক আছে, ইমানের ছয়টি স্তম্ভ হল বিশ্বাস, এগুলি বিশ্বাসের বিষয়। আর ইসলামের ছয়টি পাঁচটি খুঁটি কি? কালেমা তাইয়েবার শাহাদাত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেওয়া, মুহাম্মদ রাসূল শাহাদাত দেওয়া, আর সালাত কায়েম করা, জাকাত প্রদান করা, রমজান মাসের সিয়াম আদায় করা, রোজা রাখা, বাইতুল্লাহর হজ করা। আর ষষ্ঠ নম্বর, ছয় নম্বর স্তম্ভ, অনেক ওলামারা বলেছেন যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, যার অপর নাম হচ্ছে আল্লাহর দিনের দাওয়াত প্রচারের কাজ করা, যার তৃতীয় নাম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে প্রচেষ্টা চালানো, যেমন যখন সুযোগ সুবিধা আসে তেমন প্রচেষ্টা চালানো আল্লাহর দিন পৌঁছানোর জন্য আল্লাহর বান্দা পর্যন্ত। বিভিন্ন নাম কাজ কিন্তু একটি, ভালো কাজের আদেশ করলেন, ভালো কাজের প্রসার ঘটাচ্ছেন আপনি, আর অন্যায় কাজকে নির্মূল করছেন, এই জিহাদ। হ্যাঁ, দিনের দাওয়াত, দিন ইসলাম কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছেন, এটা হচ্ছে জিহাদ, এটা হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, কাজ একই। এই জন্য এর তিনটি স্তর বলা হয়েছে, বল প্রয়োগ করা, বল প্রয়োগ করা বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা বল প্রয়োগ করবে, আপনি আপনার বাড়িতে আপনার অধীনস্থদের উপর বল প্রয়োগ করবেন, আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের বল প্রয়োগ করবেন, এদের দ্বারা ডিউটি বারো ঘন্টা করিয়ে নিয়েছেন আপনি, আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা ডিউটি করাইতে পারছেন, আর নামাজটা পড়াতে পারছেন না, সেখানে বোবা শয়তান হ্যাঁ বসে আছেন, জবাবদেহি করতে হবে কিয়ামতের দিন, এই ক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে। কিন্তু গ্রামের লোকের বল প্রয়োগ করা আপনার কাজ নয়, সেটা আপনার স্ত্রীর উপর বল প্রয়োগ করা, আপনার ছেলে মেয়েদের বল প্রয়োগ করা আপনার কাজ, কিন্তু আপনার পাড়া প্রতিবেশীর লোকদের উপর বা তাদের অন্য অন্য লোকের ছেলে মেয়েদের উপর বল প্রয়োগ করা আপনার কাজ নেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো সমাজে যখন ভালো কাজের নির্দেশ আর অন্যায় কাজে বাধা দেওয়া অথবা অপর ভাষায় দিন ইসলামের দাওয়াত প্রচার প্রসারের কাজ চলতে থাকবে, ততদিন পর্যন্ত সেই সমাজের মানুষ আল্লাহর আজাব গজব থেকে নিরাপদ থাকবে। আর যদি এই কাজ ছেড়ে দেয়, দিনের দাওয়াত দিচ্ছেন না, ব্যাস নিজে ব্যক্তি জীবনে ভালো, তাহলে যে কোনো সময় আল্লাহ পাকের আজাব আসতে পারে। আর আজকে মুসলিম সমাজে আল্লাহ পাকের আজাবের, আল্লাহ পাকের গজব, বিভিন্ন রকম বিপদ আপদ বালা মুসিবতের কারণ হচ্ছে দিন ইসলামের দাওয়াত ছেড়ে দিয়ে কেউ ঘরে বসে গেছেন, কেউ নিজের দুনিয়া নিয়ে বসে আছেন, পেট নিয়ে, ব্যবসা নিয়ে, আর কেউ টার্গেট বানিয়েছেন যে অন্যরা কি গদিতে বসছে আমরা কি করে গদিতে যাব। দিন ইসলামের দাওয়াত ছেড়ে দিয়েছে, দিন ইসলামের যদি দাওয়াত দিতেন আর এই গদির স্বপ্ন না দেখতেন তাহলে এত জুলুম বাড়ত না দেশে, এত জুলুম বাড়ত না, আর এই জুলুমের শিকার হইতেন না যে জুলুমের জন্য হাই হাই হাই হাই করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের দিকে ফিরে আসার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ও আমর বিল মারুফ, ভালো কাজে নির্দেশ দাও, অন্যায় কাজে বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর যা কিছু তোমার উপর এসে পড়ে তার উপর ধৈর্য ধারণ করো, যে বিপদ আপদ আসে তার উপর ধৈর্য ধারণ করো। তাহলে বোঝা গেল যে আল্লাহ জানছেন ভালো করে যে যখন ভালো কাজের কথা বলবেন, অন্যায় কাজে বাধা দেবেন, তখন বিপদ আপদ আসতে পারে, গাল খেতে হইতে পারে, হ্যাঁ মার খেতে হইতে পারে, ধন সম্পদের ক্ষতি হইতে পারে, হ্যাঁ বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হইতে পারে। আল্লাহ বলছেন ওয়াসবির, ধৈর্য ধারণ করো, আলা ওই সব বালা মুসিবত বিপদ আপদের উপর, মা আসাবাক যা তোমার উপর আপতিত হয়, ধৈর্য ধারণ করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল ধৈর্য ধারণ করেননি, কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেলে যাননি, ধৈর্য ধারণ করেননি, ধৈর্য ধারণ করেছেন না, তাদের ভক্ত কম ছিল। হ্যাঁ আজকালকার লোকদের, আমাদের আমাদের চাইতে যারা সিনিয়র, আমাদের চাইতে যারা জুনিয়র, যারা দিন ইসলামের কাজ করছি, যেসব লোকদের অনুসারীরা আছে, ভক্তরা আছে, তাদের চাইতে অনেক অনেক গুণে বেশি ইমাম আবু হানিফা আর ইমাম আহমদ তাদের ভক্তদের সংখ্যা ছিল। তারা কি রাস্তাঘাটে বেরিয়েছিলেন, হ্যাঁ ভাঙচুর করব, ইনকালাব জিন্দাবাদ করব, ক্ষয়ক্ষতি করব, হ্যাঁ মারপিট করব, সরকারের লোককে মারব, এগুলো করেছেন নাকি? বলেন, করলে ইমাম আনফার জীবনীতে দেখান, কেউ এবং শাফির ইমাম আহমদ বিন হাম্বলের জীবনীতে দেখান, আজকাল যে জুলম অত্যাচার হচ্ছে তার চেয়ে অনেক বেশি জুলম হয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের উপর। এত বড় জালেম, আকিদার ক্ষেত্রে জালেম সরকার ছিল, মুতাজিলি সরকার ছিল, কিন্তু ধৈর্য ধারণ করেছে, দিনের দাওয়াত দিয়েছেন, লোকজনে অনুমতি চেয়েছে যে বলেন, ক্ষমতাও ছিল, উল্টে পাল্টে রেখে দিচ্ছে, কিন্তু ভালো করে জানছিলেন যে এতে লাখ লাখ মানুষ হতাহত হবে, যারা বেরোবে তারাও ক্ষতিগ্রস্ত হবে, আর যাদের বিরুদ্ধে বেরোবে তারাও মুসলিম, তারাও ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য কোনো সময় অনুমতি দেননি। তাই বলবেন যে ইমাম আহমদ বিন হাম্বল ভুল করেছেন না? আজকালকার আলেম সমাজের সমান বুঝতেন না তারা, বুঝতেন না, বুঝতেন না, এমনি চার ইমামের এক ইমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, জালেমদেরকে আল্লাহ পাক জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করেন, মজলুমদেরকে আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন, আর কোরআন সুন্নার পথে ফিরে আসার তৌফিক দান করেন, দাওয়াত ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, সৎ কাজের আদেশ দেওয়ার, অন্যায় কাজে বাধা দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। এমনটা না হয় যে আপনাদেরকে যখন পাঠিয়ে দেওয়া হইল তো ওই কাজগুলি আপনারাও করলেন, পার্থক্যটা কোথায় থাকলো? যেই কাজগুলি অন্যরা করেছে সেই কাজগুলি আপনাদেরকেও যখন পাঠিয়ে দিলাম যে আপনারা ভালো মানুষ তোলো মানুষ, আপনারা ওই কাজগুলি করলেন, তো পার্থক্য কোথায় থাকলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদ আপদে ধৈর্য ধারণ করা হচ্ছে নিশ্চয়ই, ইন্না যা নিশ্চয়ই এই বিষয়টি, যালিকা মানে বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করা, এটা যেমন তেমন ব্যাপার নয়। মিন আজমিল উমুর, দেহ প্রতিজ্ঞতার প্রমাণ, দেহ প্রতিজ্ঞ হয়ে জীবনযাপনের অন্তর্ভুক্ত। মিন আজমিল উমুর, আমর মানে হচ্ছে কাজ, আর আজ মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। যারা দিন ইসলামের উপর তৌহিদের উপর দৃঢ় প্রতিজ্ঞ তাদের কাজ এটা, আর যাদের ইমান দুর্বল, দুনিয়ার স্বার্থ আছে, তারা হাই হাই করবে, হাই কি হলো, হাই কি হলো, আমার প্রাণটাই গেল, জীবনটাই গেল, হ্যাঁ ভবিষ্যতে অন্ধকার, কি হবে আমার না? আপনার আয়ু বাড়বেও না কমবে না, কেউ বাড়াইতেও পারবে না, কমাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে লোকমান হাকিমের আরেকটি উপদেশ উল্লেখ করেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস, ছেলেকে তিনি উপদেশ দিয়েছিলেন যে হে প্রিয় বৎস, ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস, তুমি তোমার মুখটা ভেঙচিয়ে কথা বলিও না মানুষের সাথে। মুখ ভেঙচানো বুঝেন? হ্যাঁ বুঝেন না, শাব্দিক অর্থ করি আগে, ওয়ালা তুসাইর খাদ্দাকা, তোমার গালটা, খাদ মানে হচ্ছে গাল, এইছো খাদ, খাদ্দাইন দুটো গাল, তোমার গালটা, আর সাআরা ইউসায়রু মানে ঝুঁকিয়ে নেওয়া বা বাঁকা করা, তোমার মুখমণ্ডলটা বাঁকা করিও না, তোমার গালটা বাঁকা করিও না মানে তোমার মুখমণ্ডল মানুষের সামনে বাঁকা করে কথা বলিও না। কথা বলছ, সালাম আলাইকুম, কেমন আছেন, হ্যাঁ বলেন, ওইদিকে লোক বলছে, এদিকে বলেন কি বলছেন, বলেন কম্পিউটার বসে আছেন, সালাম আলাইকুম, ভালো আছেন, হ্যাঁ হ্যাঁ কেমন আছেন বলেন না, এটা চরিত্র, খারাপ চরিত্র, এটা খারাপ চরিত্র, আল্লাহ নিষেধ করেছেন, এটা অহংকারের পরিচয়। এখান থেকে বেশ কয়েকটি অহংকারের বহিঃপ্রকাশ, যেগুলি অন্তরে অহংকার আছে, দাম্ভিকতা আছে, যেটার বহিঃপ্রকাশ ঘটে এইরকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সেগুলি আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকালিন নাস, মানুষের সাথে মুখ ভেঙচিয়ে কথা বলিও না। ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, আর পৃথিবীতে দাম্ভিকতার সাথে চলাফেরা করবে না, জমিনের উপর, ওয়ালা তামশি ফিল, জমিনের উপর দাম্ভিকতা, মারাহা মুখ ফুলিয়ে চলাফেরা করা, দাম্ভিকতার সাথে চলাফেরা করা, রাস্তায় চলছেন এমন ভাবে চলছেন যে করে ডানে বামে কোনো কিছু দেখা দেখি না, নিচের দিকে দেখে আপনার জমিনে যেখানে পা ফেলছেন সেদিকে দেখে চলাফেরা করেন, এর মানে এনে যে ডানে আর বামে দেখতে থাকবেন, ডানে বামে নাজায়েজ জিনিস থাকতে পারে, অনেক মহিলা খোলা থাকতে পারে, সুতরাং এটা শরীয়ত শরীয়ত না, কিন্তু অন্তত কেউ সালাম দিলে বুঝতে পারলেন যে সালাম দিচ্ছে, অথবা মুসলিম সামনে আসছে আপনি সালাম দিবেন, আর আপনি উত্তম ব্যক্তি যদি আপনি সালাম দিতে পারেন, কিন্তু এমন ভাবে চলা যে আপনি বুক ফুলে চলা চলছেন, আপনার চলায় বোঝা যাচ্ছে অনেক সময় মাথা হয়তো নিচে করে থাকে, কিন্তু এমন নিচে করে চলে যে কেউ যদি এদিক ওদিক থেকে সালাম দেয়, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম টান দিল, দেখা দেখিও না, এটা একটা অহংকারের পরিচয়, এমনটা যাতে না হয়। কেউ যদি বলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, হ্যাঁ ভালো আছি, না যথেষ্ট নয়, এখন অহংকার আছে। আরে একজন বললো কেমন আছেন, তা আপনি জিজ্ঞাসা করেন হ্যাঁ আপনি কেমন আছেন, ঠিক না, সমান সমান তো করেন। আল্লাহ বলছেন ফাহাইয়ু বি আহসানা মিনহা, যে তোমাকে সংবর্ধনা দিচ্ছে তার চেয়ে তো ভালো করো, তার চেয়ে তো ভালো করতে আল্লাহ পাক বলেছেন। তাহলে একটা কথা জিজ্ঞেস করলে আপনি দুটো জিজ্ঞেস করেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ছেলে মেয়ে কেমন আছে? এই যে ছেলে মেয়ে কেমন আছে বললেন, অতিরিক্ত হইল, ফাহাইয়ু বি আহসানা মিনহা। আউরুদ্দ কমপক্ষে সমান সমান করেন, শুধু সালামের ক্ষেত্রে নয়, কথাবার্তার ক্ষেত্রে এটা প্রযোজ্য, এই আয়াতের উপর আমল করা উচিত। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুখতালিল ফখুর, নিশ্চয় আল্লাহ পাক ভালোবাসেন না, যাকে ভালোবাসেন আল্লাহ পাক কখনো তৌফিক দেন না, সর্বনাশ করেন। নিশ্চয় আল্লাহ পাক ভালোবাসেন না প্রত্যেক অহংকারী আর দাম্ভিককে, মুখতাল দাম্ভিক, ফখুর যে যার অন্তরে গৌরব রয়েছে, ফখুর মোবালে গাছে ফাউলের ওজনে, ফখর গৌরবকে বলা হয় আরবি ভাষায়, ওখান থেকে ফখর। ওয়াকসিদ ফি মাশিয়েক, আর হে ছেলে তুমি তোমার চলায় মধ্যপন্থা অবলম্বন করবে। মধ্যপন্থায় চলা এটা হচ্ছে নমনীয়তার পরিচয়, বিনয়ী হওয়ার পরিচয়। পক্ষান্তরে খুব জোরে চলা দাপটের সাথে এটা অহংকারের পরিচয়। আর একেবারে রুগীর মতো চলাফেরা করার মধ্যে অচল মনে হচ্ছে রুগী, অথচ আপনি রুগী না, এটাও পছন্দনীয় না। এই জন্য আল্লাহ পাক লোকমান হাকিমের উপদেশে উল্লেখ করেছেন যে মধ্যম পন্থা অবলম্বন করো চলে। ওয়াকদুদ মিন সৌতিক, আর তোমার আওয়াজকে কি করো, নিচু করো। গাদ্দা ইয়াগুদ মানে নিচু করা। ওয়াকদুদ কুল্লিল মুমিন ইয়াগুদু মিন আবসারিহি, মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন দৃষ্টিকে নিচু রাখে, হ্যাঁ নত রাখে, নিচু রাখে। ওয়াকদুদ মিন সৌতিক, তোমার আওয়াজকে নিচু করবে। তাহলে হইচই করে কথা বলা, কথা বললেই একেবারে চিৎকার সাউন্ড উপরে উঠে গেল, এটা চরিত্র ভালো না। অনেক ভাইদের আছে, আমাদের ছাত্র ভাইদের মধ্যে দেখা যায়, একটু যদি দুইজন হয় কথা বলতে ওর কথাটা ওর উপরে চড়ে থাকবে, না এরকম কেন, আস্তে কথা বলেন। একটাই কথা আপনি তার ভুল ধরছেন, তারপর যদি আস্তে করে কথা বলেন তাহলে কবুল করবে। সুন্দর কথা বলছেন, ইতিবাচক কথা বলছেন, ভুলও ধরছেন না, কিন্তু আওয়াজ উঁচা করে শুনবেন আপনার কথা, মানবে না, তাকেও শয়তান ধরে নিবে, অহংকার তার মধ্যে ঢুকে যাবে। তুই আমাকে দাপট দেখে কথা বলবি, হ্যাঁ শুনবে না। ওয়াকদুদ মিন সৌতিক, আস্তে কথা বলা, আওয়াজ নিচু করা, এটা হচ্ছে বিনয়ী হওয়ার, তাওয়াজুর পরিচয়। পক্ষান্তরে অহংকারের, অহংকারীর পরিচয় হচ্ছে জোরে কথা বলা, চিৎকার করে হইচই করে কথা বলা, যেন মনে হচ্ছে আওয়াজ দিয়েও মানিয়ে নেবে, না এটা খারাপ চরিত্র। আওয়াজ উঁচা করা যদি ভালো হইতো তাহলে সবচেয়ে ভালো ভয়েস হইতো গাধার আওয়াজ। আল্লাহ বলছেন সবচেয়ে গাধার আওয়াজ সবচেয়ে খারাপ। ইন্না আনকারাল আসওয়াতিল সাউতুল হামির, নিশ্চয় আওয়াজের মধ্যে, হ্যাঁ আওয়াজের মধ্যে সবচেয়ে শ্রুতি কটু। আনকার আনকারুল আসওয়াত শ্রুতি কটু, শুনতে খারাপ লাগে। কোন আওয়াজ? লা সাউতুল হামির, সেটা হচ্ছে গাধার আওয়াজ। হেমারের বহুবচন হচ্ছে হামির, গাধার আওয়াজ সবচাইতে শ্রুতি কটু। তাহলে তোমার আওয়াজ উঁচা করা যদি ভালো কাজ হইতো তাহলে গাধার আওয়াজও ভালো, কিন্তু মানুষকে প্রাকৃতিক ভাবে ইসলাম থেকে দূরে সরে যদি একজন মানুষকে বলেন যে কোন পশুর আওয়াজ সবচাইতে খারাপ লাগে শুনতে, বলছে গাধার আওয়াজটা খুব বিশ্রী লাগে, বলবে না? এটা হিন্দুও বলবে, ইহুদি খ্রিস্টান বলবে, গাধার আওয়াজ শুনতে খুব বিশ্রী লাগে। ইন্না আনকারাল আসওয়াতিল সাউতুল হামির, তাহলে আওয়াজ উঁচু করাটাই ভালো কাজ নয়। এখন চিন্তা করেন তো যে লোকমান হাকিমের উপদেশগুলি কত সুন্দর। দিন ইসলামের একটা দিক হচ্ছে আকিদার দিক, ঠিক আছে, আকিদা মানে তৌহিদের আকিদা, তৌহিদের বিষয় শিরক মুক্ত হও আর তৌহিদ প্রতিষ্ঠা করো, হ্যাঁ এটা হচ্ছে প্রথম উপদেশ। দ্বিতীয় দিক মানুষের সংশোধনের জন্য, সেটাও ইমানের বিষয়, সেটা হচ্ছে পরকাল সম্পর্কে চিন্তাশীল হও। আপনাকে আমাকে আল্লাহ পাক লাগামহীন ছেড়ে দেননি, বরং খেলনার ঘরে দুনিয়াতে আল্লাহ পাক ছেড়েছেন, আর সবকিছু আমাদের রেকর্ড হচ্ছে, কিন্তু সবকিছু রেকর্ড হচ্ছে, আল্লাহ পাকের এলমে রেকর্ড হচ্ছে, আল্লাহ পাকের কুদরতের আওতাতেই আছে, আবার অতিরিক্ত ফেরেশতারা মালায়েকা রেকর্ড করছেন, লিখছেন, কর্মলিপি আমলনামায় লেখা হচ্ছে, আল্লাহ পাক ইয়াতে বেহা আল্লাহ হাজির করবে। সংশোধনের আর একটা দিক, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়, যে ব্যক্তি পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে সে কখনো পাপ করতে পারে না, আর পাপ যদি হয়ে যায় তো পাপের রাস্তায় কখনো থাকতে পারে না অবিচল অটল, বরং দ্রুত গুনার রাস্তা থেকে অন্যায় রাস্তা থেকে ফিরে আসবে। হইল না? মানুষের সংশোধনের দুটো দিক উপদেশ। তৃতীয় বিষয়, মানুষের ব্যক্তি জীবনের সংশোধনের জন্য নামাজের কোনো বিকল্প নেই। ব্যক্তি জীবনে একজন সুন্দর মানুষের মতো মানুষ হইলে বেনামাজি কখনো মানুষ হইতে পারে, বেনামাজির দ্বারা যে কোনো পাপ হইতে পারে যে কোনো সময়। আর একজন নামাজি সত্যিকার অর্থে যদি নামাজি হয় কোরআন সুন্নাহ মোতাবেক, তো আল্লাহ পাক আসদাকুল কাইলিন কুল সাদাক আল্লাহ, আল্লাহ সত্য বলেছেন, ইন্না সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় সালাত নামাজ মানুষকে অশ্লীল কথা কাজ থেকে আর অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে। সমস্ত অন্যায় থেকে বাঁচতে পারবেন আপনার ব্যক্তি জীবনে যখন আপনি সালাত কায়েমকারী হবেন, নামাজ কায়েমকারী হবেন, নামাজি হয়ে গেলেন আপনার জীবন গড়ে উঠল। এইরকম ভাবে আপনি যখন নামাজি হবেন তখন আপনি অন্যকে নামাজি বানাবার চেষ্টা করবেন, আপনার আশেপাশে খারাপ আপনি রাখার রাখবেন না, বরং আপনি আশেপাশের অবস্থাটাও ভালো করবেন। আল্লাহ পাক তারপরে যেন উপদেশ দিচ্ছেন কিসের, ভালো মানুষকে ভালো কথা বলো আর অন্যায় কাজে বাধা দাও। অন্যায় হচ্ছে নামাজ ছাড়া, আর সব ভালো কাজ হচ্ছে নামাজ পড়া। অন্যায় হচ্ছে শিরক, আর ভালো কাজ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। হ্যাঁ, তাহলে দাওয়াতের কাজ করবেন, দাওয়াত দিয়ে আপনি নিজে নামাজি হলেন মাশাআল্লাহ, আপনার আল্লাহ রবের সাথে সম্পর্ক মজবুত, আর মানব জাতির সমস্ত মানুষের আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার জন্য আপনি আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করবেন, ভালো কাজের আদেশ দেবেন আর অন্যায় কাজকে নির্মূল করবেন। অন্যায় যাতে সমাজে পরিবারে দেশে না হয় তার জন্য আপনার যতটা ক্ষমতা আছে বিদ্যা বুদ্ধি আছে আপনি চেষ্টা করবেন, আর এই পথে ধৈর্য ধারণ করতে হবে, এই জন্য উপদেশ দেওয়া হয়েছে। তারপরে মানুষের আরেকটা দিক এবাদত বন্দিগি ছাড়া, আকিদার পরে এবাদতের কথা, নামাজ এবাদত। হ্যাঁ, একটি এবাদত নামাজের কথা বললে বাকি এবাদত ছেড়ে দেওয়া, যেই ব্যক্তি নামাজি হবে অন্য অন্য এবাদতে তার ঘাটতি থাকতে পারে না। এই জন্য আজ পর্যন্ত মুসলিম সমাজে খুঁজে পাওয়া যাবে না, আমাদের বিশেষ করে সমাজে, পাঁচ অক্ত নামাজি যাকাত দেয় না রোজা রাখে না পাবেন না খুঁজে। সত্যিকার অর্থে যদি নামাজি হয় তাহলে বাকি ফারাইজ ওয়াজিবাত অবশ্যই আদায় করছে, তাহলে এবাদত বন্দিগি হয়ে গেল, আকিদা হয়ে গেল, এবাদত হয়ে গেল। মানুষের আর একটা দিক হচ্ছে আখলাক চরিত্র, আখলাক চরিত্র গঠনের জন্য উপদেশ রয়েছে, ওলা তু সাইর খাদ্দাকালিন নাস ওয়ালা তামশি ফিল আরজ মারহা, এখান থেকে একবার ইন্না আনকারাল আসওয়াতিল্লা সাউতুল হামির পর্যন্ত, মানুষের সাথে তোমার সম্পর্ক যেন ভালো থাকে। আকিদা সুন্দর করো, বিশ্বাস সুন্দর করো, আল্লাহর সাথে সম্পর্ক ভালো করো নামাজ কায়েমের মাধ্যমে, আল্লাহর দিন প্রচার করো যাতে করে মানব জাতি সত্যিকার অর্থে মানুষ হয় আর আল্লাহর সাথে তাদের সম্পর্ক মজবুত হয়। আর তারপরে মানুষ মানুষের সাথে সদ্ব্যবহার করো নিজের চরিত্র গঠনের মাধ্যমে। এই উপদেশগুলিতে প্রত্যেক মানুষের জন্য পাথেয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো উপদেশের উপর আমল করার তৌফিক দান করেন। আজকে এখান থেকে ছেড়ে দিই, কারণ শেষ করা তো যাবে না আর সময় যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, ভুল ভ্রান্তি মাফ করেন, আল্লাহ পাক বালা মুসিবত যেন দূর করেন, আল্লাহ পাক দুনিয়ার ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, না বক্তব্য করতে গিয়ে আওয়াজ উঁচা হওয়া ওটা আলাদা বিষয়, নবী সাল্লাম যখন বক্তব্য করতেন তো আওয়াজ উঁচা হইতো, কান না মনজের যাইস, যেন তিনি সেনাবাহিনীকে সতর্ক করছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোনো দোষ নেই, তবে আওয়াজ আপ ডাউন হইতে হবে, একই রকম একবারে মানে হাই স্পিডে নয়, হ্যাঁ আপ ডাউন হইতে হবে, কখনো বুঝাচ্ছেন ঠান্ডা করে, কখনো একটু জোরে বলছেন যেখানে জান্নাত জাহান্নামের কথা, আজাব শাস্তির কথা, সতর্ক করার কথা, তখন একটু জোরে বলছেন, আলাদা কথা। আমাদের ভাই জিজ্ঞাসা করছে যে পিতা মাতা যদি জর্দা না এনে দিত অনেক সময় খাওয়া দাওয়া ছেড়ে দিবে, ছেড়ে দিই খাওয়া দাওয়া, হ্যাঁ দু চার দিন না খেয়ে থাকতে দেন, নিজেই খাবে। হ্যাঁ, পিতা মাতার কথাতে ছেড়ে দেওয়া যাবে যদি পিতা মাতা ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্রের মতো হয়, কি বুঝলেন, আপনার পিতা মাতা যদি পরিষ্কার মানুষ হয়, আল্লাহ ভীরু, পরকাল সম্পর্কে সত্যিকার অর্থে চিন্তাশীল, ইব্রাহিম আলী ইসলামের চরিত্র যদি তার মধ্যে থাকে, তো ইব্রাহিম আলী ইসলামের কথা শুনে ইসমাইল তালাক দিয়েছিলেন, আপনিও আপনার বাপ মায়ের কথা শুনে তালাক দিবেন। কিন্তু আপনার বাপ মা যদি দুনিয়ার স্বার্থ রাখে, আল্লাহর ভয় কম থাকে, দিন সম্পর্কে অত পরোয়া নেই, আর অধিকাংশ লোকের বাপ মা এরকম, সুতরাং আজকালকার বাপ মা আদর্শ নয় এই ক্ষেত্রে, বিশেষ করে আমাদের সমাজে। আমাদের সমাজে বাপ মায়ের কথা শুনে সহজে স্ত্রীকে তালাক দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত কোন এমন শরীয়ত বিরোধী কাজ বা কথা স্ত্রীর মধ্যে না পাবেন। জি হ্যাঁ, তো বলবেন ওই বাপ মাকে যে তুমি ইব্রাহিম হও, ইব্রাহিমের মতো হও, তখন তালাক দেবো তোমার কথা। হ্যাঁ, কি বলে, আল্লাহর নামের মধ্যে সত্তার নাজই, সত্তার আল্লাহর নাম ঠিক নাই, আব্দুস সত্তার, আল্লাহর নাম সত্তার নেই। আছে আছে, কিন্তু এগুলো দুর্বল। যে হাদিসটাতে আছে নামগুলি তাতে বিভিন্ন এতে পার্থক্য আছে, আর হাদিস আসলে জয়ীফ। আল্লাহ 99 নাম আছে, কিন্তু আল্লাহ রহমান ও রহিম করে যে 99 নাম, মের একটি হাদিস সহি নাই। তিরমিজিতে যে হাদিসটা আছে দুর্বল, সহি হাদিস নাই। আল্লাহর নাম রশিদ কিনা সন্দেহ, আল্লাহর নাম সাত্তার তো নেই, আল্লাহর নাম হান্নান নেই, হান্নান নেই, আল মান্নান আছে কিন্তু হান্নান আল্লাহর নাম নেই, বহু নাম আল্লাহর নেই, যেগুলো সুবহান আমাদের সাথে আব্দুস সুবহান রাখে, আল্লাহর নাম সুবহান নয় একেবারে নাই। জি তারপরে বেদাতি জিকির, তারপর ইয়া রহমতুল্লিল আলমিন নবীর জিকির হয়ে গেল, নবীর জিকির শিরক, জিকির কে নবীর আছেন আল্লাহ, উযকুরুল্লাহ আল্লাহ জিকির করো, তারপরে শব্দের জিকির নেই, ইয়া আল্লাহ ইয়া রহমান শুধু পড়তে থাকবে, এরকম জিকির বেদাতি জিকির। কোন ছেলেকে জমি লিখে দিবে কেন, এটা দেখার বিষয়। যদি যদি দেখা যায় যে একটা ছেলেকে পড়ানোর পিছনে বেশি খরচ করেছে, আর এক ছেলেকে অশিক্ষিত থেকে গেছে, তার পড়ানোর পিছনে খরচ হয়নি, তো যতটা খরচ করেছে তার শিক্ষা দীক্ষার পিছনে ততটা পরিমাণ দিতে পারে, হ্যাঁ ততটা পরিমাণ দিতে পারে, কিন্তু এমনি এমনি সবগুলি সমান, সবগুলিকে পড়িয়েছে মোটামুটি, আর কাউকে কম বেশি দিবে, একে বেশি ভালোবাসি বা এ আমার খেদমত বেশি করে না, এরকম যায় না। السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير الله اكبر رب العالمين समस्त প্রশংসা সালাত এবং সালাম নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের তাফসীর চলছে সূরা লোকমান থেকে, আজকে তৃতীয় দিন সূরা লোকমানের তাফসীরের। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 20 সূরা লোকমানের তার যে অসংখ্য নিয়ামত রয়েছে পৃথিবীতে মানব জাতির জন্য, সেসব স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে করে আল্লাহ পাকের নিয়ামত পেয়ে মানুষ আল্লাহ পাকের শুকর গুজার হয়, অকৃতজ্ঞ না হয়, আল্লাহ পাকের সাথে তাদের সম্পর্ক মজবুত হয়, দুর্বল না হয়। আল্লাহ পাক মানব জাতিকে সম্বোধন করে বলছেন, আলাম তারাও, তোমরা কি দেখনি বা দেখো না, আল্লাহ সাখারা লাকুম মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, যে আল্লাহ পাক তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন। সাখারা ইউসাখখির, তাসখির মানে বশীভূত করে দেওয়া, অনুগত করে দেওয়া, কাজে নিয়োজিত করে দেওয়া। তোমাদের জন্য আল্লাহ পাক তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন যা কিছু আকাশ সমূহে রয়েছে আর যা কিছু পৃথিবীতে রয়েছে সবকিছুকেই, আসমানে যা আছে জমিনে যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা মানব জাতির জন্য কাজে নিয়োজিত করেছেন। সূর্য মানুষের কাজে লেগে আছে, চন্দ্র মানুষের কাজে লেগে আছে, তারকারাজি, মেঘমালা ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি মানব জন্য আল্লাহ বলছেন যে তাদের কাজে নিয়োজিত করে দিয়েছি। ওয়াসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়া বাতিনা, এবং আল্লাহ পাক তোমাদের প্রতি তার অনুগ্রহ সমূহকে তার নিয়ামতগুলিকে পরিপূর্ণ করে দিয়েছেন। আসবাগা ইসবাগ মানে পূর্ণ মাত্রায় কোনো কিছু করা, আল্লাহ পূর্ণ মাত্রায় দান করেছেন, ঢেলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর তার অনুগ্রহকে নিয়ামত সমূহকে প্রকাশ্য এবং গোপনীয়। প্রকাশ্য আল্লাহ পাকের বহু নিয়ামত রয়েছে আর অপ্রকাশ্য গোপনীয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু নিয়ামত রয়েছে যা চোখে দেখতে পাই না। সীমিত অল্প জ্ঞান দিয়ে আমরা আল্লাহ পাকের সেসব নিয়ামত সম্পর্কে টের পাই না, বুঝতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব নিয়ামত না দিলে আমাদের জীবনযাত্রা অচল হয়ে যেত। মেডিকেল সায়েন্সের দিকগুলি, মানুষ যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, মানুষের মধ্যে যে রোগ ভাইরাসের প্রতিরোধ শক্তি রয়েছে গোপনীয় বাতে না, আল্লাহ পাকের বহু এরকম গোপনীয় নিয়ামত রয়েছে যা মানুষ বুঝে না। তো দুই একটি কথা বললাম, বহু নিয়ামত আল্লাহ পাকে রয়েছে, আল্লাহ পাক তা পূর্ণ মাত্রায় দান করেছেন মানব জাতিকে। এরপরেও এই মানব জাতির এক শ্রেণীর লোকেরা অমিনান নাস মা ইউজাদিলু ফিল্লাহ, এই মানব জাতির মধ্য থেকে কিছু লোকের এমন আছে তারাই সংখ্যাগরিষ্ঠ, মা ইউজাদিলু ফিল্লাহ যারা আল্লাহ সম্পর্কে আল্লাহ পাকের সত্তা সম্পর্কে অস্তিত্ব সম্পর্কে আল্লাহ পাকের তৌহিদ একত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাজিলকৃত বিধান দীন সম্পর্কে ইজাদুল ফিল্লাহ আল্লাহ সম্পর্কে তারা বিতর্কে জড়িয়ে পড়ে, বাক বিতণ্ডা করে, বেগাইরে ইলমেন, অথচ তাদের কোন আল্লাহ প্রদত্ত জ্ঞান নেই, কোরআন এবং হাদিসের জ্ঞানের উপর নির্ভরশীল হয়ে নয়, বরং নিজের বিবেক বুদ্ধিকে তারা অগ্রাধিকার দিয়ে থাকে। বেগাইর ইলম, না কোনো জ্ঞান আছে, ওয়ালা হুদান, না কোনো দিক নির্দেশনা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনা ছাড়া এমন কোন দিক নির্দেশনা আছে বিনা কোনিয়াতে খেয়াল খুশি কথা বলে, খেয়াল খুশি আল্লাহ পাকের জাত সিফাত আল্লাহ পাকের বিধিবিধান সম্পর্কে তর্কে বিতর্কে জড়িত হয়, ওয়ালা কিতাবে মুনির, না কোন আলোকপ্রদ গ্রন্থ রয়েছে, কোরআন করিম ছাড়া আল্লাহ পাকের কিতাব রাসুলের হাদিস ছাড়া এমন কোন উজ্জ্বল গ্রন্থ তাদের কাছে রয়েছে যা দ্বারা তারা এসব তর্ক বিতর্ক করে থাকে। যেমন আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে নাস্তিকেরা তর্কে জড়ায়, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত সম্পর্কে যারা বহুত্ববাদী মুশরিক যারা আকীদা আমলে শিরকে লিপ্ত রয়েছে মুসলিম সমাজের অথবা অমুসলিম বহুত্ববাদী যারা, এইরকমই আল্লাহ পাকের দিন সম্পর্কে যারা দিনকে মনে করে মসজিদে সীমিত শুধু দু চারটি কাজের নাম আর বাকি জীবনে অর্থনীতিতে রাষ্ট্রনীতিতে আমরা স্বাধীন পশ্চিমা আবিধি বিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, মাশা আল্লাহ মুসলিম দেশ, মাশা আল্লাহ মুসলিম নেতা, এরা আল্লাহ পাকের বিষয়ে বিনা জ্ঞানে বিনা ইলমে বিনা হেদায়তে আর বিনা কোন উজ্জ্বল কিতাবে আল্লাহ পাকের পক্ষে কোন সনদ নেই দলিল নেই তাদের কাছে, এরা তর্ক করে থাকে, আল্লাহ পাকের দিন তারা মেনে চলে না। ওয়াইজা কিল আলহামুত্তাবিউ মা আনজাল আল্লাহ, আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ পাক যা নাজিল করেছেন তার অনুসরণ করো, আল্লাহ পাক কোরআনে করিম নাজিল করেছেন আর তার ভাষ্য স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে, কোরআন এবং হাদিস কে তোমরা ফলো করো, ইত্তাবিউ মা আনজাল আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের নিশ্চয়তা এই ক্ষেত্রে দিয়েছেন, তারা তৌফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো বস্তু ছেড়ে যাচ্ছে, লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা মজবুত করে ধরে থাকবে এই দুটো বস্তুকে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, রাস্তা হারা হবে না, জান্নাতের রাস্তা হারাবে না, আল্লাহ সন্তুষ্টির রাস্তা হারাবে না, অশান্তির রাস্তায় যাবে না, দুনিয়া আখিরাতের শান্তি লাভ করবে। লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীম, ও সুন্নতি, এবং আমার আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে ওই বিষয়টি বলা হয়েছে, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, মানব জাতিকে যখন বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ নাজিল কিন্তু বিধান অনুসরণ করো, আকিদা আমলের ক্ষেত্রে, সমস্যার সমাধানের ক্ষেত্রে। কালু, তখন তারা বলে, আরো মুশরিকরা যেমন বলেছে, আজকে ওই রকম বিভিন্ন রূপ চেহারা নিয়ে এইরকমই করে থাকে, বলনাত্তাবিউ মা ওয়াজাদানা আলাইহি আবাআনা, বরং আমরা অনুসরণ করব ওই আদর্শকে যার উপর আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি। বাপদাদা যা করেছে, তার ধর্মের নামে যেসব দল উপদল সৃষ্টি হয়েছে, তাদেরকে কোরআন এবং হাদিসের কাছে আসতে বলেন, তো বলে আমাদের বাপদাদা এতগুলি বুঝত না, আমাদের এত বড় বড় আলেম হুজুররা চলে গেছে তারা বুঝত না, বলনাত্তাবিউ মা ওয়াজাদানা আলাইহি আবাআনা, পূর্বপুরুষদের দোহাই দিয়ে থাকে। আল্লাহ পাক বলছেন যে পূর্বপুরুষরা তো ভুল করতে পারে, তাদেরকে তো শয়তান বিভ্রান্ত করতে পারে, শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছে, তাই বলে তোমরাও বিভ্রান্ত হবে, শয়তানকে সুযোগ দেবে? দুনিয়ার ক্ষেত্রে তো এইরকম করেন না, দুনিয়ার ক্ষেত্রে বাবা চাষি, মূর্খ, একদম নিরক্ষর, নামটাও সই করতে যান, লিখতে জানে না, আপনি মশা আল্লাহ শিক্ষিত হয়ে যান। দুনিয়ার ক্ষেত্রে সৌদি আরবের নামটা ঠিক করে উচ্চারণ করতে পারবেন আপনার বাপদাদার, আপনি মাশাআল্লাহ সৌদি আরব থেকে রিয়াল নিয়ে যাচ্ছেন, এত চালাক কেন দুনিয়ার ক্ষেত্রে? শুধু ধর্মের ক্ষেত্রে বাপদাদা বুঝত না, আমাদের হুজুর আলেম ওলামারা বুঝত না, না, যেমন দুনিয়ার ক্ষেত্রে চালাক চতুর, তার চাইতে বেশি চালাক চতুর হইতে হবে, বুদ্ধিমান হইতে হবে, জ্ঞানীর পরিচয় দিতে হবে, এমন বিষয়ে যে বিষয়টি আপনার দুনিয়া আখেরাতকে সুখী করবে, সেটা দিনের বিষয়, আখেরাতের বিষয়। তারা বলতো বলনাত্তাবিউ মা ওয়াজাদানা আলাইহি আবাআনা, বরং আমরা অনুসরণ করব, মেনে চলব ওই আদর্শকে যার উপর আমরা প্রতিষ্ঠিত পেয়েছি আমাদের বাপদাদাদেরকে। আল্লাহ পাক বলছেন আওয়ালাও কানা শাইতানু ইয়াদুহুম ইলা আযাবিস সাইর, যদিও শয়তান তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে, জ্বলন্ত আগুনের শাস্তির দিকে আহ্বান করে, যদিও শয়তান গুমরাহের দিকে নিয়ে গেছে, সেই পথে চলবে, বাপদাদার দিকে চলে গেছে, এখন জাহান্নামের দিকে তোমরাও যাবে, অথচ কোরআন দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সব শিরকি আকীদা ছিল, এসব বিদাতি কথা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা প্রমাণ হয়ে যাচ্ছে যে এইসব ভুল পথ ছিল, এ নামাজের তরিকা ভুল ছিল, এইসব ইবাদত বন্দী ইবাদত বন্দী না, এগুলো বিদাত ছিল, তারপরও শয়তানকে সুযোগ দেবে? শয়তান তো জাহান্নামের দিকে আহ্বান করছে, শয়তানকে সুযোগ দিও না। আল্লাহ বলছেন ইন্না শয়তানা আদুউন, নিশ্চয় শয়তান হচ্ছে দুশ্মন, শত্রু, ফাত্তাখিযু আদুউন, সুতরাং শয়তানকে সব সময় শত্রু হিসাবে জানিও, গ্রহণ করিও। ইন্নামা ইয়াদউ হিযবাহু, শয়তান তার দলের লোকদেরকে আহ্বান করে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে করে জ্বলন্ত আগুনের সঙ্গী হয়, শয়তানও যে যাবে জাহান্নামে, সেই জন্য আদম সন্তানকেও জান্নাতে যেতে দিতে চাই না, আল্লাহ এখানেও আযাবিস সাঈরের কথাই বলেছেন। আল্লাহ পাক তারপরে মুমিন সৎকর্মশীলদের কথা উল্লেখ করে বলছেন ওমাই ইউসলিম ওয়াজহাহু লিল্লাহ, আর যেই ব্যক্তি তার মুখমণ্ডলকে আল্লাহ অভিমুখী করবে বা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, আসলামা মানে আত্মসমর্পণ করা, ওহুয়া মুহসিন, এবং তার সাথে সাথে সে সৎকর্মশীলও বটে, ওহুয়া মুহসিন, তাহলে দুটো কথা আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ অভিমুখী হবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, ইস্তিসলাম, সারেন্ডার করা আল্লাহর সামনে, আর সে সৎকর্মশীল, এই দুইটো কথা থেকে আমল কবুল হওয়ার যে দুটো শর্ত আছে আলমাই কিরাম আমরা নিয়েছেন এই আয়াত থেকে, আর এই এই রকমের যে আয়াতগুলো রয়েছে, বালা মান আসলাম ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, সূরা বাকারাতে রয়েছে, বালা শুনে রাখো, মান আসলামা ওয়াজহুলিল্লাহ, যেই ব্যক্তি নিজের আত্মসমর্পণ করেছে আল্লাহর জন্য, ওহুয়া মুহসিন, আছে সৎকর্মশীল। ফামান কানা ইয়াজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। এখানে দুটো শর্তের কথা আল্লাহ পাক বলেছেন, তো যে কোনো ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য দুটো যে শর্ত আছে, বলতে পারেন কি শর্তগুলি জানা আছে আপনাদের? প্রথম হচ্ছে ইখলাস বা তাওহীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সেই কাজটি হওয়া, শিরক মুক্ত হওয়া। দুই নম্বর মুতাবিয়াত, নবী সাল্লামকে ফলো কর, নবী সাল্লামের তরিকায় সেই কাজটি হওয়া। একমাত্র আল্লাহর জন্য ইবাদত হইতে হবে, একমাত্র নবীর তরিকায় হইতে হবে, অন্য ভাষায় আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আর নবীর তরিকা ছাড়া কারো তরিকা ইবাদত করব না, দুটো শর্ত। বালা এখানে আল্লাহ পাক বলছেন অমাই ইউসলিম ওয়াজহুলিল্লাহ, যেই ব্যক্তি নিজের চেহারাকে আল্লাহ অভিমুখী করবে, ওয়াহুয়া মুহসিন, আর সে সৎকর্মশীল। আল্লাহ আল্লাহ আল্লাহ পাকের অভিমুখী হবে মানে মুখলিস, নিষ্ঠাবান, শিরক মুক্ত হবে। আর মুহসিন সৎকর্মশীল মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে ওই ব্যক্তি বা এই ধরনের যারা লোক যাদের মধ্যে এই দুটো শর্ত আছে, তারা যেন কি করল, ইসতামসাকা মজবুত করে ধারণ করলো। ইসতামসাক মানে মজবুত করে ধারণ করা, লান্তাদিল্লু মা তামাসসাকতু, তামাসসাকা মানে মজবুত করে আঁকড়ে ধরা, আর ইসতামসাকা মানে হচ্ছে মজবুত করে ধরা, আঁকড়ে ধরা। ফাকাদ ইসতামসাকা, তাহলে তারা আঁকড়ে ধরল বিল উরওয়াতিল উসকা, বড় মজবুত হাতলকে, মজবুত হাতলকে আঁকড়ে ধরল। অন্য আয়াতে বলেছেন লানফিসাম আলাহা, যা কোনদিন ভেঙে যাওয়ার নয়। ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর, আর সমস্ত কাজ কথার পরিণাম আল্লাহর কাছে পৌঁছিবে, সমস্ত কিছুর পরিণাম পরিণতি কার কাছে গিয়ে পৌঁছিবে, আল্লাহর কাছে। দেখুন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সবাই আমরা কিন্তু আল্লাহর দিকে যাচ্ছি, সকলকে মৃত্যুবরণ করতে হবে, সবাই আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ সৃষ্টি করেছেন সবকিছু আল্লাহর দিকে ফিরে যাবে। ফলাফলের ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে প্রত্যেকে আপন আপন জীবনে ভালোর চেষ্টা করে, না করে না, কিন্তু সবকিছুর ফলাফলের মালিক আল্লাহ। অনেক সময় যে নকশা আপনি তৈরি করেছেন যে এই নকশায় আমি, এই প্ল্যানিং এ আমি একেবারে আমার টার্গেটে পৌঁছে যাব, টার্গেট ফেল, কারণ সবকিছুর পরিণতির মালিক আল্লাহ। ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর, এই জন্য কাজ করে আল্লাহর উপর আস্থাশীল হইতে হবে, ভরসা করতে হবে, অন্তরের ভরসা, কথায় কাজে যা প্রমাণিত হবে তা একমাত্র আল্লাহর উপর ভরসা হবে। নিজের উপায় উপকরণ আসবাব পত্র দুনিয়ার সামগ্রীর উপর আস্থা ভরসা হবে না, যে আমার কাছে জনবল আছে, ধন আছে, পাওয়ার আছে, আমাদের দল ভারী, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা অনেক লোক তৈরি করেছি, না কিছু না। ওয়াইলাল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহ পাকের কাছেই সমস্ত কাজ আর সমস্ত কথার পরিণতি ফিরে যায়। ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরু, এখান থেকে আল্লাহ পাক নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, কারণ নবী রাহমাতুল্লিল আলামিন ছিলেন, বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ ছিলেন। সুতরাং মানুষ সত্য দিন কবুল করছে না, ভালো পথে আসছে না, যারা ঘুমাচ্ছে ওদেরকে একটু করে ঝাঁকা নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য পরেশান হয়ে যেতেন মানসিক দিক থেকে, কঠোর পরিশ্রম মেহনত করলেন কিন্তু মানুষ ভালো কথা গ্রহণ করতে চায় না, সৎ পথে আসতে চায় না, শিরক ছেড়ে তাওহীদের দিকে আসতে চায় না, পাপের জীবন ছেড়ে সৎ জীবন যাপনে আসতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাকুল হয়ে যেতেন। এই পরেশানিতে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক বেশ কিছু আয়াত নাজিল করেছেন, তার একটি আয়াত হচ্ছে এটা, আল্লাহ বলছেন অমান কাফারা, কেউ যদি কুফরি করে, ফালা ইয়াহজুনকা কুফরু, হে নবী তোমাকে যেন তার কুফরি বা তাদের কুফরি তোমাকে দুঃখিত না করে। তোমার দুঃখ কষ্ট করার কি আছে, তোমার কাজ হচ্ছে আল্লাহর দিন পৌঁছে দেওয়া, মানা না মানা তাদের দায়িত্ব, মানবে তাদের ভাগ্য চমকে যাবে, আর অমান্য করবে, সন্দেহ করবে, অস্বীকার করবে, তার পরিণাম তাদেরকে ভুগতে হবে। হালা ইহাজুনকা কুফর, তাদের কুফরিতে তোমার দুঃখ কষ্ট করার কিছু নেই, হক কথা সত্য কথা পৌঁছিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে প্রত্যেক দায়ী, প্রত্যেক আলেমে দিন, প্রত্যেক হিতাকাঙ্ক্ষী মানুষ যে উম্মতে মুসলিম মুসলিম জাতির জন্য দরদি হবে তাকেও একটি সান্ত্বনা দেওয়া হয়েছে। আপনার আপনজন আত্মীয় স্বজন অনেকে ভালো কথা মানতে চায় না, তৌহিদ সুন্নাতের কথা মানতে চায় না, নেক পথে আসতে চায় না, হারাম ছাড়তে চায় না, পাপের জীবন ছাড়তে চায় না, কারো বাপ মা, কারো ভাই বোন, কারো ছেলে মেয়ে, কারো আত্মীয় স্বজন, কারো স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিনের এগুলি ইবতিলা পরীক্ষা। ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফর, এতে দুঃখিত হইও না। এলাইনা মারজিউহুম, আমার কাছেই তাদের প্রত্যাবর্তন স্থল, ফিরে আসতে হবে আমার কাছেই। ফানুনাব্বিহুম বিমা আমেলু, যা কিছু তারা করেছে তার সংবাদ তাদেরকে দিয়েই দেব, তার সম্পর্কে জানিয়ে দেব, স্বাদ পাবে তার। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের সবকিছুই জানেন। নুমাত্তিউহুম কালিলা, যারা দুনিয়ায় বাড়াবাড়ি করে আল্লাহর ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে, আল্লাহ বলছেন নুমাত্তিউহুম কালিলা, তাদেরকে ভোগের সামগ্রী দেব অল্প কিছু সময়ের জন্য, কালিলান আল্লাহ বলছেন, সামান্য কিছুদিনের ভোগের সামগ্রী দেব। দুনিয়া জালেমদের ইতিহাস তুলে ধরে, কিছুদিনের ভোগের সামগ্রী আল্লাহ দিয়েছেন, তারপরে তা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যে কোনো ব্যক্তি আল্লাহ দ্রোহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনের শত্রু, যারা বেয়াদবি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, দীনে ইসলামের বিরুদ্ধে বলে এবং লিখে, আল্লাহ বলছেন নুমাত্তিউহুম কালিলা, তাদের কিছুদিনের জন্য ভোগের সামগ্রী দিয়েছি, ভোগবিলাসের জীবন দিয়েছি। সুম্মা নাক্তারুহুম ইলা আযাবিন গালিজ, আর তারপরে তাদেরকে কঠোর শাস্তির দিকে টেনে নিয়ে আসবো। ইউতাররা মানে হচ্ছে টেনে নিয়ে আসা, আল্লাহ বলছেন কঠোর শাস্তিতে টেনে নিয়ে আসবো। মতের পরে শাস্তি তো আছেই যা আমরা দেখতে পাই না, কিন্তু ইমান বিল গায়ব আমাদের আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দ্রোহী কুফরি শক্তি বাতিল শক্তির জন্য মতের পরে মহাশাস্তি রয়েছে, কিন্তু দুনিয়াতেও তাদের শাস্তির শেষ নেই, দুনিয়াতেও তাদের অশান্তির শেষ নেই। সুম্মান আত্মার রহম এল আজাবিন গালিজ, গালিজ মানে কঠিন, কঠোর শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলম তারপরে আরো মুশরিকদের কথা বলছেন, যে আরো মুশরিকরা আল্লাহর অস্তিত্ব মানত, বলতো না যে আল্লাহ নেই, নাস্তিকদের মতো। তা নাস্তিকদের চাইতে আরো মুশরিক আবু জাহাল আবু লাহাব এর ভালো ছিল। নাস্তিকরা বলে আল্লাহ নেই, পরকাল নেই, এরা বলতো আল্লাহ আছে, বলতো আল্লাহর অস্তিত্ব মানত, ঠিক না? বরং এক শ্রেণীর মুশরিকদের চাইতে আরব মুশরিকরা ভালো, আরব মুশরিকরাও মুশরিক। আর আজকালকার যুগে বহু মুশরিক রয়েছে, বর্তমান যুগের মুশরিকদের তুলনায় আরব মুশরিকরা ভালো ছিল। কম্পেয়ার করলে, তুলনামূলক চিন্তা করে দেখলে আরব মুশরিকের আবুল জাহাল আবুল লাহাব উতবা সাইবা রাবিয়ার শিরক আর আজকালকার যুগের মানুষের শিরক, আজকালকার যুগের শিরক হচ্ছে জঘন্য শিরক তাদের শিরকের তুলনায়। যদিও দুইটুই শিরক হচ্ছে, শিরক আকবর বড় শিরক, কিন্তু তাদের চাইতে আজকালকার শিরক হচ্ছে মারাত্মক। কারণ আরব মুশরিকরা আল্লাহ পাকের রুবুবিয়াতের তৌহিদ, আল্লাহ পাকের প্রভুত্বের ক্ষেত্রে, আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে তৌহিদকে মানত, যে আল্লাহর কাজগুলিতে আমাদের লাতুজা হোবাল মানা দেব দেবী শরিক নেই। শুধু শরিক কিসে? আল্লাহ পাকের এবাদত বন্দেগীতে, সিজদা দোয়া ডাকা জবাই করা, হ্যাঁ, আর নজর নেয়া মানত করা ইত্যাদি, এইসব যে ফরিয়াদ করা, এইসব যেগুলি মানুষের কাজ, তৌহিদে উলুহিয়াত, তৌহিদুল এবাদা, মানুষের কাজে কারণে তারা ভাগ করে নিয়েছিল। কিছু এবাদত বন্দেগী আল্লাহর জন্য খাস, যেন হজ করতে আল্লাহর জন্য, ঠিক না? আরব মুশরিকরা হজ করত না, উমরা করত আল্লাহর জন্য, আর বেশ কিছু ইবাদত বন্দেগী সেগুলি করত দেবদেবীর জন্য। তাহলে তারা তৌহিদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে বা উলুহিয়াতের ক্ষেত্রে যে তৌহিদ, মানে বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এই ক্ষেত্রে আরব মুশরিকরা শুধু শিরক করত। আল্লাহ পাকের কাজে আল্লাহর তৌহিদে তারা বিশ্বাসী ছিল, একমাত্র আল্লাহকে তারা খালেক সৃষ্টিকর্তা বলত, একমাত্র আল্লাহকে নিয়ন্ত্রণকারী, মুদাব্বিরুল উমুর, মুতাসাররিফ, নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহকে মানত। পৃথিবী আসমান জমিনের ওপর, সাগর মহাসাগরের ওপর, নদী নালার ওপর নিয়ন্ত্রণ কার? আর মুশরিক বলতে একমাত্র আল্লাহ। রিজিক দাতা তারা বলতো, রাজ্জাক, রিজিক দেওয়া কাজ আল্লাহর কাজ, একমাত্র আল্লাহ রিজিক দান করেন। লাতুজাহবাত মানাল এগুলো রিজিক দেয় না, কিন্তু এরা ওসিলা, মাধ্যম, এদেরকে মাধ্যম বানিয়ে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর কাছে পৌঁছিতে পারবে। এদের জন্য সেজদা করে, এদের জন্য জবাই করে, এদের জন্য মানত করে, এদেরকে ডেকে আল্লাহর কাছে পৌঁছিতে পারব। হায়াত মৌতের মালিক, হায়াত দেওয়া, মৌত দেওয়া, এটা আল্লাহ পাকের কাজ, তাই না? এই ক্ষেত্রে আরো মুশরিকরা শিরক করত না, কখনো বলতো না যে হুবাল আমার প্রাণের মালিক। লাতুজ্জা মানাত আবু জাহল আবুলা বলতো না যে আমাকে মেরে দিতে পারে, আমার মৌতের মালিক, না কথা বলতো না। আরো মুশরিকদের ইতিহাস পড়ে কখনো প্রমাণ করতে পারবেন না যে ছেলে মেয়ে হয় না যখন বিবাহ শাদির পরে, তখন লাতুজ্জা হুবাল মানাতের কাছে গেছে যে হুবাল গো, লাত গো, মানাত গো, আমাকে ছেলে দাও। এ কথা আরো মুশরিকরা করত না, কিন্তু আজকালকার মুশরিকরা তৌহিদে উলুহিয়াত শিরক করে আর তৌহিদে রুবুবিয়াত শিরক করে। বান্দা নিজের কাজেও শিরক করে আর রব্বুল আলামিনের কাজেও শিরক করে। রিজিক দাতা খাজা বাবার দরগাহে গেলে আর চাদর চড়ালে বরকতের শেষ থাকে না, রিজিক বৃদ্ধি পায়। আমাদের অঞ্চলে এক মহাজন আত্মীয়তা করেছে ওই বেরলিবিদের সাথে, আর তারপরে আত্মীয়তা যে মানুষকে গুমরা করে, গুমরাদের সাথে আত্মীয়তা, এটা একটা দলিল এই ঘটনা। তারপরে আজমিরে গিয়েছে, চাদর চড়িয়ে এসছে, আমের ব্যবসায়ী, আমবাগান, তারপর রেশমের ব্যবসায়ী, কাপড়ের সুতার ব্যবসায়ী, অনেক ব্যবসা আছে। তারপরে তার ঘনিষ্ঠ লোকেরা আমাকে বলল, দীর্ঘদিন আগের ঘটনা, যে এবার আরো আমার পয়সা হয়েছে, লাভ হয়েছে ব্যবসা বিজনেসে। কেন? যেহেতু আজমের শরীফ থেকে ফিরে এসেছি, চাদর চড়িয়ে এসেছি। তো রিজিক দাতা খাজা বাবা, এটা আজকালকার মুশরিকরা শিরকি এতেকাদ রাখে, আর মুশরিকরা এই জঘন্য শিরক করত না। তারা বলতো আল্লাহ পর্যন্ত আমরা গুনাহগার, পাপি তাপি পৌঁছিতে পারবো না, সুতরাং লাতুজ্জা মানাতকে ধরতে হবে, এদেরকে সেজদা করতে হবে, এদেরকে ডাকতে হবে, এদের জন্য কিছু জবাই করলাম, বলিদান করলাম, তার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছিলাম। আল্লাহ ফাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যদি জিজ্ঞাসা করো আরব মুশরিকদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহকে, পৃথিবীকে, জমিনকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে যে আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন যে হে নবী, তুমি কুল, বলো তুমি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকে। কেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলতে পারলেন নবীকে? হ্যাঁ, বাতিল পন্থীরা যদি একটা হক কথা স্বীকার করে, হ্যাঁ, শত্রুপক্ষ যদি স্বীকার করে যে দেখেন নাই হক কিন্তু আপনাদের সাথে আছে, এটা বড় মজবুত দলিল কিন্তু, ঠিক না? ধরো আপনার সাথে কারো দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়া, আর আপনার বিরোধী যারা, তারা যদি স্বীকার করে দেখো আমরাই ভুল পথে আছি, তোমরাই ঠিক পথে আছে, এটা বড় মজবুত দলিল। আরব মুশরিকেরা আল্লাহ পাকের তৌহিদ রুবুবিয়াতের ক্ষেত্রে স্বীকার করছে, নবীকে আল্লাহ বলছে বলো আলহামদুলিল্লাহ, যে এই মুশরিকরাও স্বীকার করছে যে আল্লাহ খালেক, আল্লাহ রাজেক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আল্লাহ পাক নিয়ন্ত্রণকারী। পক্ষান্তরে মুসলিম সমাজের এক শ্রেণীর বিদআতপন্থীরা রয়েছে যারা এই শিরকি আকীদা রাখে যে তাদের গৌস, কুতুব, আবদাল আর এইসব অলি আউলিয়া নাকি সমুদ্রের উপর নিয়ন্ত্রণ করেন, মুরিদানরা কোথাও সফর করে যাচ্ছে আর জাহাজ ডুবতে যাচ্ছে, জাহাজ রক্ষা করে নেন, এসব আকীদা তাদের কিতাবে মজুদ আছে। ঝগড়া হয়েছে, দুই দলে ঝগড়া চলছে, আর জাগ্রত অবস্থায় ঘুমে নাই, যে ঘুমে স্বপ্ন যোগে এসে বলছেন তোমরা ঝগড়া করিও না, জাগ্রত অবস্থায় ফজরের আগে এসে হাজির, দেখো তোমরা যেসব ঝগড়া করছো এটা তোমাদের ঠিক নয়, খবরদার ঝগড়া করবে না। আর এই শুনে মাথা থেকে পা পর্যন্ত যেই ব্যক্তিকে এসে জাগ্রত অবস্থায় বলছে, বলছে ঘামে আমি গোসল করে নিয়েছি, জাগ্রত অবস্থায় আমাদের পীর সাহেব চলে এসছেন আর এসে বলছেন তোমরা ঝগড়া করিও না। নিয়ন্ত্রণ কেমন করছে, ঝগড়ার উপর নিয়ন্ত্রণ চলছে মওতের পরে, বুঝতে পারলেন? এগুলো কার আকীদা? আমাদের মুসলিম সমাজের এক শ্রেণীর লোকদের আকীদা। কিতাব আমার ড্রয়ার আছে, কেউ যদি দেখতে চান। আর ওয়াহে সালাসা, আর ওয়াহে সালাসা, হে নবী তুমি বল আলহামদুলিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ এই জন্য বলতে হবে যে একমাত্র এবাদত বন্দেগী এর হকদার একমাত্র রব আল্লাহ, সুতরাং প্রশংসার অধিকারী একমাত্র আল্লাহ, সুতরাং তুমি বলো আলহামদুলিল্লাহ। বাল আকতারুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ লোক জানে না, জানে না বলে ঠিক করে থাকে, জানার চেষ্টাও করে না, জানার সুযোগ সুবিধা আসলে গোড়ামি করে, অন্ধত্ব তাদেরকে গুমরাহ করে, সংকীর্ণতা তাদেরকে গুমরাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এসব ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত হয়ে কোরআন ও হাদিস বুঝার চেষ্টা করার তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহ, সবকিছু কার? আল্লাহ। রাজত্ব কার? এই যে ক্ষমতা আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, নেতাদেরকে দিয়েছেন, কার? সব আল্লাহ। আজকে আছে কালকে আল্লাহ ছিনিয়ে নিতে পারেন। দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়েক বছরের মধ্যে বড় বড় শাসকদের সাথে আল্লাহ পাক কি করলেন, কোথায় গেল সাদ্দাম, আর কোথায় গেল গাদ্দাফি, আর কোথায় গেল ইয়েমানের শাসক এত লম্বা দীর্ঘটা, কোথায় গেল মিশরের শাসক হুসনি, হ্যাঁ আল্লাহ আকবর, কোথায় গেল সব? লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহর। ইন্নাল্লাহু আল গানিউল হামিদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনই হচ্ছেন অমুখাপেক্ষী, অভাব মুক্ত, আল গানী আল হামিদ, এবং তিনি হচ্ছেন একমাত্র প্রশংসিত, প্রশংসার অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তার গুণগান সম্পর্কে সারা পৃথিবীর সবকিছু দিয়ে যদি গুণগান তার প্রশংসা লিখা শুরু করা হয়, লিখে শেষ করা যাবে না। তার কাজ যে সবকিছু পৃথিবীতে হচ্ছে, আর এত মানুষ, শুধু মানুষ না, এত আল্লাহ পাকের সৃষ্টি মখলুকাত সবকিছুর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন মিটাচ্ছেন, কোনটা দিয়ে শুরু করবেন? একটা একটা করে যদি লিখে, আপনাকে আল্লাহ যা দিয়েছেন তাই লিখা শুরু করেন আর শেষ করেন, একটা কিতাব লিখে শেষ করেন মাথা থেকে পা পর্যন্ত, আর এছাড়াও আপনার শরীরের বাইরে আল্লাহ পাক যেসব নিয়ামত দিয়েছেন লিখেন, সবগুলি আল্লাহ পাকের গুণগান, আল্লাহর দান, লিখে শেষ করতে পারবেন না। দুনিয়ার গাছপালা কলম বানালে শেষ হয়ে যাবে গাছপালা, আর কালি যদি সাগর মহাসাগর নদী নালার পানিকে বানানো হয় কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের গুণগান লিখা, আল্লাহ পাকের বাণী লিখা শেষ হবে না, আল্লাহ পাকের কথা আলোচনা করে শেষ হবে না, লিখে শেষ হবে না। এই মর্মে এই একটি আয়াত রয়েছে সূরা লোকমানে, আর একটি আয়াত রয়েছে কোন সূরায় বলতে পারেন? সূরা কাহাফের শেষ আয়াতের আগের আয়াত, 109 নম্বর আয়াত। আল্লাহ পাকের সাদ করছে, ওয়ালাউ আন্না মা ফিল আরদে মিন শাজারাতিন আকলাম, যদি পৃথিবীতে যত গাছ আছে সেগুলিকে আকলাম, কলামনের জমা হচ্ছে আকলাম, কলম বানানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদুহু, আর সমুদ্রকে তার কালি বানানো হয়, মেদাদ মানে কালি, হিব্র মানে কালি হয়, এটা সহজ আরবি, আর মেদাদ মানে কালি হয়, এখানে ইয়ামুদ্দ বলা হয়েছে, আর মাদ্দা ইয়ামুদ্দ মানে বৃদ্ধি করা, সহযোগিতা করা, সাহায্য করা, এগুলি অর্থ, এজন্য মাদাদ বলা হয়, মাদাদ মানে মদদ করেন, সাহায্য করেন। আল্লাহ ফাক রব্বুল আলামিন বলছেন যে অল বাহর ইয়ামুদ্দু, আর সাগর মহাসাগরগুলিকে যদি তার কালি বানানো হয়, মিম্বাদি হিসাবাত আবহর, আর তারপরে সাত সমুদ্র, সাত সমুদ্র বলার উদ্দেশ্য এই নয় যে পৃথিবীতে সাতটা সমুদ্র রয়েছে, এটা বলার উদ্দেশ্য নয়, আল্লাহ ফাক রব্বুল আলামিন মানে যত সমুদ্র রয়েছে আমরা কোন একটা বেশি সংখ্যা বললে অনেক বুঝাতে চাই, বুঝাই না, একজনের কাছে টাকা পাবেন, পাওনা আছে, আর পাঁচবার সাতবার গিয়েছেন, বলছে আপনার কাছে পঞ্চাশ বার যাওয়া হবে। হ্যাঁ, তো পঞ্চাশ বার বোঝাননি, আসলে বুঝাতে চাইছেন কি যে অনেকবার গিয়েছে, সংখ্যা বোঝাতে চান। যদি সাত সমুদ্র তারপরে তার সাথে যোগ করা হয়, মানে সাত সমুদ্রের সমস্ত পানি, এছাড়া নদী নালার কথা আল্লাহ নদ নদীর কথা উল্লেখই করেননি, পুকুর আর ঝিল জলাশয় এসবের কথা তো আল্লাহ উল্লেখ করেননি, এগুলি সবগুলিকে যদি কালি বানানো হয়, মা নাফেদাত কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের বাণী সমূহ লিখা শেষ হবে না, আল্লাহ পাকের গুণগান লিখা শেষ হবে না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজ, মহাপরাক্রান্ত, তাকে কেউ হারাতে পারে না, পরাজিত করতে পারে না, তার থেকে কেউ হাতছাড়া হয়ে ছুটে চলে যেতে পারে না, যে আল্লাহ ধরতে পারলেন না, স্বামীকে ধরতে পারল না, দেশ থেকে পালিয়ে গেছে, কোথায় লুকিয়ে আছে খুঁজে পাওয়া যায় না, আজিজ আল্লাহ পাক রব্বুল মহাপরাক্রান্ত আর হাকিম, এবং তিনি বড় প্রজ্ঞাবান, আল্লাহ পাকের প্রত্যেকটি সৃষ্টিগত বিধানে আর শরীয়তের বিধানে, আল্লাহ পাকের হুকুম হচ্ছে দুই রকম, আমরে কাউনি মানে সৃষ্টিগত আল্লাহ পাকের বিধান, আল্লাহ যা সৃষ্টি করছেন, করেছেন আর করবেন, আর আমরে শারঈ মানে শরীয়তের কোরআনে বা হাদিসে আল্লাহ পাকের যেসব বিধি বিধান রয়েছে, পাঁচ ওয়াক্ত সালাত, মাহে রমজানের সিয়াম, যাকাত, হজ, উমরা, কুরবানি ইত্যাদি, হিজাব, পর্দা, সবগুলি তো হেকমত রয়েছে, হেকমতে ভরা আছে, ফরজ হোক, সুন্নাত মুস্তাহাব নফল হোক, ইবাদত বন্দেগী, জিকির আজকার হোক, সবগুলিতে হেকমত আছে, আল্লাহ পাকের নাম হচ্ছে হাকিম। ওই আয়াতটি তাহলে নিয়ে আসেন, সূরায়ে কাহফের যাকে বললাম, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, কুল হে নবী বলে দাও, লাউ কানাল বাহরু মেদাদান লি কালিমাতে রব্বি, আমার রবির কালিমা লিখার জন্য যদি সমুদ্রগুলি কি হয়ে যায়, মেদাদ কালি হয়ে যায়। এখানে আল্লাহ পাক গাছের কথা উল্লেখ করেননি, কলমের কথা উল্লেখ করেন, শুধু কালির কথা উল্লেখ করেছেন আয়াতে। লানাফেদ আল বাহর, সমুদ্র শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কাবুলা আন্তান ফাদা কালিমাত রব্বি, আমার রবির কালিমা গুণগান কথা লিখা শেষ হওয়ার আগেই কি শেষ হয়ে যাবে, লানা ফেদাল বাহার, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বে মিসলিহি মাদাদা, শুধু তাই নয়, এই রকম যদি আরো অনুরূপ, মিসলিহি মানে এর দ্বিগুণ শুধু নাই, এর বহু গুণ, সমুদ্র যতগুলি আছে, যত পৃথিবীতে পানির ভাগ আছে, এইরকম বহু পানির ভাগ আরো যদি নিয়ে আসেন, আরো নিয়ে আসেন, বে মিসলিহি মিসলিহি মিসলিহি, এটি বোঝানো তাফসীর কারা বলেছে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গান লিখে শেষ করা যাবে না, আল্লাহ পাকের হামদু সানা, আল্লাহ পাকের কাজ, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের আলোচনা শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার সত্যিকার অর্থে জিকির আজকার করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক জিকির আজকার আল্লাহ পাক বেশি বেশি যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপরে বলছেন যে এত বিশাল সৃষ্টির সৃষ্টি করা, আর তাদেরকে উঠানো আবার হিসাব নেওয়ার জন্য জবাবদাহী করতে আল্লাহর সামনে হাজির হতে হবে, এটা মানুষের দিকে লক্ষ্য করলে তো বড় জটিল বিষয়, তাই না? একটা কোম্পানিতে লোকজন যদি বেশি হয়ে যায় তো এইগুলোকে সামলে রাখা বড় মুশকিল হয়ে যাচ্ছে, এত এত ম্যানেজার তো আছে, এক এক সাইটে এক এক ম্যানেজার, আবার তার উপরে সুপারভাইজার, ফোরম্যান, কত স্তরের দায়িত্বশীল, তারপরও ট্যাকল দেওয়া সম্ভব হয় না, বুঝতে পারছেন না? আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য এই সারা বিশ্বের মখলুকাতের নিয়ন্ত্রণ, এদের হিসাব নেওয়া, এদের সৃষ্টি করা, আর এদের কোন উত্থান আবার উঠানো মতের পরে, এগুলি কি মুশকিল? যদি আপনি আপনি দুর্বল মখলুক হিসাবে চিন্তা করেন, আরে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এত মানুষ, এত জিনকে পয়দা করা, আবার তাদের পুনরুত্থান মতের পর উঠানো, হিসাব নেওয়া, আর হিসাব নিয়ে যার যেমন আমল, একেবারে কোন রকমের জুলুম না হয়ে তাদের উচিত শাস্তি হওয়া, আর যারা সৎকর্মশীল তাদের যথাযথ তাদের পুরস্কৃত করা, কি যেমন তেমন ব্যাপার? আল্লাহ পাকের জন্য বড়ই সহজ, একজনের কাজের মত, আল্লাহ বলছেন একজনের কাজ যেমন, একজনকে সৃষ্টি করা যেমন, একজনকে উঠানো মতের পরে যেমন, তেমনি সারা বিশ্বের সমস্ত মখলুকাত বা মানুষজনকে উঠানো আল্লাহর কাছে একই সমান, কোন পার্থক্য নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টিতে, সৃষ্টি করার ক্ষেত্রে অথবা পুনরুত্থানের ক্ষেত্রে, উঠানোর ক্ষেত্রে, হিসাব নেওয়ার ক্ষেত্রে কোন হও হয়ে কোন একটা সৃষ্টি করলেও কোন, আর সারা বিশ্বের সমস্ত মানুষ আর জিন সৃষ্টি করার ক্ষেত্রেও, ফেরেশতাদের ক্ষেত্রেও, সমস্ত মখলুকাতের ক্ষেত্রে কোন ফায় কোন হও বললেই হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদির, সর্বশক্তিমান। আল্লাহ পাক বলছেন মা খালকুকুম ওয়ালা বাসুকুম, তোমাদের সৃষ্টি এবং তোমাদের পুনরুত্থান কিছু নয়। আল্লাহ বলছেন মা কিছু নয়, ইল্লা কানাফসি ওয়াহিদা, কিন্তু এটা কি এক ব্যক্তির সৃষ্টির মতো আর পুনরুত্থানের মতো। একজন মানুষকে যেমন সৃষ্টি করা, একজন মানুষকে যেমন উঠানো, তেমনি সারা বিশ্বের সমস্ত মানুষকে উঠানো আল্লাহর কাছে একই সমান। একটা স্ত্রীর জায়গায় দুটা স্ত্রী হয় সামলাইতে পারেন না। হ্যাঁ, দুটো স্ত্রীর কাছে আপনাকে হার মানতে হচ্ছে। যারা দুটো বিয়ে করেছে ওদেরকে জিজ্ঞেস করে ভালো করে, যতদিন একটা স্ত্রী ছিল খুব নেতাগিরি করেছে, আর এখন দুটা স্ত্রী হওয়ার পর দুটারই কথা শুনতে হচ্ছে। এও দিচ্ছে ধমক, সেও দিচ্ছে ধমক, দুই দিক থেকে শুধু গোতাই খাচ্ছে। আর যদি বড়টার কাছে দুর্বল না হয়, অনেক সময় মানে জালেম মানুষ তো আসলে অধিকাংশ লোকই জালেম, তো বড়টার কাছে বয়স হয়ে গেছে, ওর কাছে নতি স্বীকার করে না, ওই ছোটর কাছে নতি স্বীকার, সব ক্ষেত্রে নতি স্বীকার। সুবহানাল্লাহ, দুটো স্ত্রীতে আপনি দুর্বল হয়ে পড়লেন, কত দুর্বল মানুষ আপনি, আর আল্লাহকে অস্বীকার করছেন, আল্লাহর সাথে শিরক করছেন, আল্লাহ সবকিছু দেখছেন জানছেন, তার সামনে নাফরমানি করছেন, গুনাহে লিপ্ত হচ্ছেন। আল্লাহ পাকের সৃষ্টি করা, আল্লাহ পাকের উঠানো, আর আপনার আমার হিসাব নেওয়া আল্লাহর জন্য কোন মুশকিল কাজ নাই। ইল্লা কানাফসি ওয়াহিদা, একজনকে সৃষ্টি করার মতো অবস্থা, একজনের পুনরুত্থানের মতো অবস্থা। ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ সবকিছু শোনেন আর সবকিছু দেখেন। আলম তা আন্নাল্লাহ ইউলেজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলেজুন নাহারা ফিল লাইল, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা এবং তার মহত্বের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। বলছেন আলম তারা, তুমি কি দেখো না, সম্বোধন করা হয়েছে এক বছর, এটা ওয়াহেদ, এর আগে আলম তারাও ছিল বহু বচন, সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করা হয়েছে, আর পরোক্ষভাবে প্রত্যেক মানুষকে যেন সম্বোধন করা হয়েছে, আমাকে আপনাকে কোরআন সম্বোধন করছে, অ্যাড্রেস করছে, আলম তারা তুমি কি দেখনি, অন্তর্দৃষ্টি দিয়ে দেখো না, দেখনি এই চোখ দিয়ে দেখো না, দেখনি আলম তারা তুমি কি দেখনি, আন্নাল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, ওয়া ইউলিজুন নাহার, আর দিনকে রাতে প্রবেশ করান, কখনো রাত ছোট হয়ে যায়, হ্যাঁ দিন রাতের কিছু অংশ কেড়ে নেই, আবার কখনো তার বিপরীতটা হয়। ওয়াসাখখার আশ-শামস ওয়াল কামার, আর এর আর একটা দিক হচ্ছে যে দিন যায় তো রাত চলে আসে, অন্ধকার ছেয়ে যায়, আর রাত শেষ হয় তখন দিন আবার চলে আসে, এটা রাতকে দিনে প্রবেশ করানো আর দিনকে রাতে প্রবেশ করানো। ওয়াসাখখার আশ-শামস ওয়াল কামার, আর সূর্য চন্দ্রকে আল্লাহ পাক কাজে নিয়োজিত রেখেছেন, নিজ নিজ কাজে সূর্য চন্দ্র লেগে আছে, কোন ব্যতিক্রম নেই, কোন নাফরমানি নেই। পঞ্চাশ ষাট বছরের বয়স পেয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ আর গুনাহ পাপ আর অবাধ্য হওয়ার শেষ নেই, আর এত যুগ যুগ ধরে সূর্য চন্দ্র আপন কাজ করতেই আছে, একদিনও নাফরমানি করে যে আল্লাহ আজকে উঠবো না, ক্লান্ত উঠবো না আজকে, বুঝেছে, আর ফজরে আল্লাহ মাসে দু চার দিন পারছি, চারবার নামাজ পড়তে যাবো একবার যাবো না, কত বড় নাফারমান, কত বড় নাফারমান, সাড়ে তিন হাতের দুর্বল মানুষ, আর আল্লাহ পাকের বিশাল সৃষ্টি সূর্য কখনো একদিনও নাফারমানি করে, এক মুহূর্তে যেন নাফারমানি করে। ওয়াসাখখারা আশ-শামস ওয়াল কামার কুল্লু ইয়াজরি ইলা আজালি মুসাম্মা, প্রত্যেকই চলতে আছে বা চলতে থাকবে, ইয়াজরি হাল ইস্তেকবাল দুটোই আছে মজারের মধ্যে, তাই না, কুল্লু ইয়াজরি, প্রত্যেকে সূর্য চন্দ্র ইয়াজরি চলতেছে বা চলতে থাকবে, এলা আজালি মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময় একটি হচ্ছে কিয়ামত পর্যন্ত, যেদিন কিয়ামত হবে সূর্যের আসল গতি থেমে যাবে, উল্টো দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, শেষ পৃথিবী। এটা একটা বোঝানো হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়েও এই আয়াতের তাফসীর করা হয়েছে, যা সহিহাইনে রয়েছে, বুখারী মুসলিমে রয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আবু যর কে, ইয়া আবু যর, হে আবু যর, আতাদরি আইনা তাযহাব হাযিহি শামস, তুমি কি জানো এই সূর্য কোথায় যায়, এই যে সূর্য ডুবতে যাচ্ছে, অস্তমিত হচ্ছে, কোথায় যায়? কুলতু, তখন আবু যর বলছেন, আমি বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি জানেন। কালা, তখন নবী বললেন, ফাইন্নাহা তাযহাবু, এই সূর্য যাচ্ছে, ফাতাসজুদু তাহতাল আরশ, আর আরশের নিচে গিয়ে আল্লাহকে সিজদা করছে, সুম্মা তাস্তাযিনু রাব্বাহা, তারপরে তার রবের কাছে, আল্লাহ পাকের কাছে অনুমতি চাইছে, যে আল্লাহ উঠব, আল্লাহ উঠার অনুমতি আছে, পূর্ব দিক থেকে আজকে উঠব না উঠব না, নাকি পশ্চিম দিক থেকে উঠতে হবে। ফায়ুশেকু আন ইয়াকাল আল্লাহা, বড়ই সম্ভাবনা, খুব সময় কাছে এসছে যে কখন বলা হবে তাকে, ইরজিই মিন হাইসু জিতি, যেখান থেকে এসছো সেখানে ফিরে যাও, মানে পশ্চিমে পৌঁছে গেছো, এখন ওখান থেকে আজকে উঠবে আর পূর্ব দিকে যাবে। তাহলে এলা আজালি মোসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে প্রত্যেক দিন প্রত্যেক এলাকার যে সূর্য ডুবছে, আমাদেরকে বুঝার আল্লাহ পাক এতটা শক্তি দিয়েছেন। আর এর ধরন এছাড়াও আর কিছু হতে পারে, যেটা বোঝা মানুষের এই সীমিত জ্ঞান দ্বারা সম্ভব নাই, যে কেমন ভাবে আল্লাহ পাককে সিজদা করছে, কেমন ভাবে আরশের নিচে যাচ্ছে, আর কিভাবে অনুমতি চাচ্ছে, যেখানে আল্লাহ পাক বলছেন প্রত্যেক সৃষ্টি তসবিহ করে। এরা বিশ্বাস করেন না, করেন না? হ্যাঁ, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মানে কি এইরকম ইউসাব্বিহু সাব্বাহ দিয়ে কয়েকটি সুরায় আল্লাহ শুরু করেছেন। হ্যাঁ, সিজদা করার কথা আল্লাহ বলছেন, বরং আল্লাহ পাক আরা খাতে বলছেন, ওয়াইন মিন শাইইন, এমন কিছু দুনিয়াতে নেই, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত তসবিহ করে, প্রত্যেক বস্তু আল্লাহ পাকের প্রশংসা করে আর তসবিহও করে। ওয়ালাকিন, কিন্তু লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবিহ তোমরা বুঝো না, চোখের সামনে পাখি তসবিহ করছে বুঝেন না, কীট পতঙ্গ পিপিলিকা তসবিহ করছে আপনি বুঝেন না, গাছপালা তসবিহ করছে আপনি বুঝেন না, আপনাকে বুঝার তৌফিক দেননি। আল্লাহ পাকের বিধানে কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন, এটা হচ্ছে ঈমান বিল গায়বের অন্তর্ভুক্ত, না জেনে না দেখে বিশ্বাস কর, না জেনে, মানে জানছি আল্লাহ জানিয়েছেন। আর সবচাইতে ভালো জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান আর ভেজাল মুক্ত জ্ঞান হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী যোগে যে জ্ঞান এসেছে সেটা ওহীর কথা, এগুলি আসমানি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে সূর্য চন্দ্রকে নিজ নিজ কাজে নিয়োজিত রেখেছেন, সূর্যের যে কাজ করছে, চন্দ্রের কাজ করছে, আর এক নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান রয়েছে, চলমান থাকবে। আল্লাহ বিমা তাআমালুনা খাবীর, আর তোমরা যা কিছু কর্ম করো সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। যালিকা বিআন্নাল্লাহ ওয়াল হক, এ শব্দ এরই প্রমাণ, এই যে আল্লাহ পাকের মহাকুদরত এবং আল্লাহ পাকের মহত্বের কথা, আল্লাহ পাক দিন রাতের আবর্তন বিবর্তন করেন, সূর্য চন্দ্রকে নিয়ন্ত্রণ করে রেখেছেন আর আপন আপন গতিতে চলতে আছে, এগুলি এসব কিসের প্রমাণ? হ্যাঁ, যে আল্লাহ পাক বিআন্নাল্লাহ ওয়াল হক, যালিকা দিয়ে ইঙ্গিত হয়েছে এইদিকে, মানে এসব তো এই বিষয়ে প্রমাণ যে আন্নাল্লাহ ওয়াল হক, আল্লাহ হচ্ছেন চিরসত্য, সত্য মাবুদ, বারহাক মাবুদ, আল্লাহ হক, আল্লাহ পাকের দিন হচ্ছে হক, আল্লাহ পাকের নাজিলকৃত বিধান হচ্ছে হক সত্য, আর হকের বিপরীত যা কিছু আছে তা হচ্ছে বাতিল। এই জন্য আল্লাহ পাকের একমাত্র দিন হচ্ছে দিন ইসলাম, সেটাই হচ্ছে হক, আর বাকি হচ্ছে বাতিল। আল্লাহ বলছেন, ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল, আর মানব জাতি আল্লাহকে বাদ দিয়ে যেসবকে ডেকে তাকে আহ্বান করে, যেসবের কাছে ফরিয়াদ করে, দোয়া করে, সেগুলি হচ্ছে বাতিল। দেবদেবী হোক আর ওলিয়াউলি কবর মাজারকে ডাকাই হোক আর কবর মাজার ওয়ালাদেরকে জীবিত মৃতকে ডাকা হোক, এই মতবাদ হচ্ছে বাতিল। ও আন্নাল্লাহু আল আলিউল কবীর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সু উচ্চ, আল কবীর সু মহান। তারপরে আল্লাহ পাক আরো বলছেন, মানব জাতিকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করছেন আর পরোক্ষভাবে মানব জাতিকে, আলাম তারা, হে নবী তুমি কি দেখনি, হে মানুষ তুমি কি দেখনি বা দেখো না, আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিয়মাতিল্লাহ, যে জলজাহাজ ফুলক, পানি জাহাজ, পানির উপরে যে নৌযান, সে নৌকায় হোক, ছোট হোক আর বড় হোক, ফুলক সবগুলিকে সামিল, পানিপথে যেসব যানবাহন চলমান চলাফেরা করে সেগুলিকে ফুলক বলা হয়। আন্নাল ফুলকা তাজরি ফিল বাহার, যে জলযান চলমান থাকে ফিল বাহারে সমুদ্র পথে, এত ভারী বোঝা নিয়ে কি করে চলে, এটাকে কে নিয়োজিত করেছেন, কার নিয়ন্ত্রণে আছে, কোন আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন, আর কিভাবে আল্লাহ পাক মানুষকে উপকৃত করেছেন এই সমুদ্র পথের সফরের মাধ্যমে। সমুদ্র পথ বন্ধ হয়ে গেলে কত যে সমস্যায় পড়বে আজকের মানুষ, উড়োজাহাজ দিয়ে এতগুলি কাজ সামলানো সম্ভব নয়, স্থল পথ পথ দিয়ে এতগুলি কাজ করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল বলছেন যে এটা হচ্ছে বেনেমাতিল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহপূর্বক, আল্লাহ পাকের এই নিয়ামত, লিইউরিয়াকুম মিন আয়াতিহি, যাতে করে আল্লাহ পাকের বহু নিদর্শনের কিছু নিদর্শন তোমাদেরকে দেখান, আল্লাহ পাকের কুদরতের বহি প্রকাশ সৃষ্টিগত নিদর্শন আল্লাহ পাক তোমাদেরকে দেখাতে চান এর মাধ্যমে। এই পানিপথে তোমাদের সফর করা, পানিপথে তোমাদের যোগাযোগ রক্ষা করা, এক জায়গায় এক দেশ থেকে আরেক দেশে মাল সামান নিজের গরজের জিনিস পৌঁছানো বা নিয়ে আসা ইত্যাদি, ইন্না ফি যালিকা লায়াত, নিশ্চয় এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। লে করলে সাব্বারিন শুকুর, কিন্তু এগুলি নিদর্শন থেকে কে উপকৃত হবে, প্রত্যেক ওই ব্যক্তি যে অতি ধৈর্যশীল, ধৈর্যশীল শাকুর, আর যে কৃতজ্ঞ শুকুর গুজার, শুকুর গুজার হচ্ছে মুমিন বিশ্বাসী, ধৈর্যশীল হচ্ছে যে দিনের ওপর অটল। ধৈর্য তিন প্রকারের, জানা আছে আপনাদের, অনেকবারই বলা হয়েছে আমার বিভিন্ন আলোচনায়, ধৈর্য হচ্ছে তিন প্রকারের, এক হচ্ছে ধৈর্য আল্লাহর আনুগত্য, আল্লাহর দিনের উপর, হ্যাঁ, আসবর আলা তাআতিল্লাহ, অটলতা, ধৈর্য ধারণ করা, কন্টিনিউ করা, সুখে দুঃখে সুখে যে কোনো অবস্থায়, প্রতিকূল অবস্থা হোক অনুকূল অবস্থা হোক, সবসময় দিনের উপর অটল থাকা, অবিচল থাকা, আল্লাহর দিন মেনে চলবো যে কোনো অবস্থায়, এটা হচ্ছে আসবর আলা তাআতিল্লাহ। দ্বিতীয় ধৈর্য হচ্ছে আসবর আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ গুনার কাজ থেকে নিজেকে ধৈর্য ধারণ করে রাখা, মানে বাঁচিয়ে রাখা, এখানে বড়ই ধৈর্যের প্রয়োজন রয়েছে। অধিকাংশ মানুষ লোভ সামলাতে পারে না, পয়সা যেখানে দেখে পয়সার খেলা চলছে আর বাঁচতে পারল না, এই পয়সার খেলে হালাল হারামের আর পার্থক্য রাখতে পারল না। অধিকাংশ মানুষ নেতৃত্বের খেলার ক্ষেত্রে জুলম অত্যাচার নাই অন্যায়ের কোনো পার্থক্য করতে পারল না, কিন্তু যতদিন পর্যন্ত এসবে ঢুকেনি ততদিন পর্যন্ত সে ভালো মানুষ ছিল। আব্দুল মালিক বিন মারওয়ান যে উমাইয়া খলিফা ছিলেন, তিনি তার খলিফা হওয়ার পূর্বে যৌবনকালে বড় বড় আইম্মা কেরামদের সহপাঠী ছিলেন, মদিনায় তাদের সাথে বড় হাদিসের পণ্ডিত ছিলেন, রাজত্বের ক্ষমতায় এই খেলাফতে আর এই যে দুনিয়ার মালিকানায় যদি না যেতেন তাহলে বড় একজন ইমাম হইতে পারতেন, ইমাম মালিকের মতো বা ইমাম জোহরির মতো, সাইদ ইবনে মুসাইয়্যিব মতো, কিন্তু দুনিয়ার খেলা, নেতৃত্বের খেলা, পয়সার খেলা যখন চলে আসে তখন মানুষ বেসামাল হয়ে যায়, ধৈর্য ধারণ করতে পারে না। এইরকমই পাপের সুযোগ আসলে জেনার সুযোগ, খাদ্দামা বসে আছে, পালিয়ে এসছে, একাই বসে আছে রাত অন্ধকারে আশেপাশে, এদিক ওদিকে তো কেউ নাই, চলো ঘরে উঠিয়ে নিল। গত সপ্তাহের ঘটনা, এই দাম্মাম কোর্টে গিয়েছিলাম, তিনজন, দুঃখের বিষয় যেগুলো বাঙালিদেরই ঘটনা কেন হচ্ছে, তিন বাঙালিতে দুই শ্রীলঙ্কার মহিলাকে ঘরে উঠিয়ে নিয়ে গেছে, এইখানে বাদিয়াতে জেলে আছে, তাদের বিচার, তিনজনের দুইজনে বিবাহিত, ব্যবসা যে কতদিন করেছে কিন্তু শিকার এতটুকু করছে যে ব্যবসা করিনি, তবে আমরা ব্যবচার করেছি, মেলাবার করিনি, একবার বা দুইবার করেছি, দুটোর সাথে করিনি, দুটো কোটি ছিলাম একটার সাথে করেছি, বুঝতে পারছেন, আবার তারপরে বিবাহিত, হাউজুবিল্লাহ হাউজুবিল্লাহ, দেখছেন, তাহলে ধৈর্য গণার ক্ষেত্রে স্ত্রী নাই, ধৈর্য ধারণ করতে হবে, যুবক মানুষ ধৈর্য ধারণ করতে, বিয়ে করতে পারে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারা হয়ে গিয়ে আজকে জেলের আসামি আর স্বীকার করেছে বিবাহিত, তারপরও কাজের সুযোগ দিচ্ছে, কোন রকম মিথ্যা বলুক, স্বাধীনভাবে বলতে হবে, এখানে আর চাপ সৃষ্টি করা হয়নি। যেমন পুলিশে চাপ সৃষ্টি করা হয়, ওই রকম কিন্তু কাজের সামনে চাপ সৃষ্টি করা হয় না আলহামদুলিল্লাহ সৌদি আরবে। স্বাধীনভাবে তুমি বলো যা বলবে বলো, একটু যদি অস্বীকারই করে নাই তাহলে যা তোমার কিছু শাস্তি হবে, জেলের শাস্তি, কড়ার শাস্তি হবে, কিন্তু রজম থেকে আর মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবে। কারণ বিবাহিত ইসলামী শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে আমরা অধিকাংশই যারা এখানে আছি যুবক আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাকর রব্বুল আলমিন আমাদের মধ্যে গুনহা ভালো মন্দ দুটি ক্ষমতা দিয়েছেন। গুনহা করার যেমন শক্তি আছে ভালো মানুষদের, তেমন ভালো কাজ করার শক্তি আছে পাপিষ্ঠদের। আমরা যদি ধৈর্য ধারণ না করি তাহলে আমাদের দ্বারা যে কোনো অন্যায় হতে পারে। এতে শিক্ষার বিষয় রয়েছে ধৈর্যশীলদের জন্য, ধৈর্যশীলদের জন্য। আল্লাহ পাকের কোরআনে কারীম থেকে শিখবে কারা, যারা ধৈর্যশীল, গুনাহ থেকে বেঁচে থাকার মতো ধৈর্য আছে। আর তৃতীয় ধৈর্য যেটাকে মানুষ বুঝে শুধু, আর দুটো ধৈর্য বুঝে না, মুসলিমরাও বুঝে না। যে দুটো ধৈর্য বললাম এগুলো বুঝেই না মুসলিমরা। কি বুঝে? ধৈর্য মানে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। মা মরেছে ধৈর্য ধরলো, স্ত্রী মরেছে ধৈর্য ধারণ করলো, ছেলে মেয়ে মারা গেছে ধৈর্য ধারণ করলো, টাকা পয়সা আর ক্ষয়ক্ষতি হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, ধৈর্য ধারণ করলো। এই বালা মুসিবত ধৈর্য ধারণ করাটাই শুধু বুঝে। এই তিন রকমের ধৈর্য ধারণ করাই হচ্ছে দীন ইসলাম। এদের জন্য এই কোরআনে কারিমে আল্লাহ পাক যেসব বয়ান করেছেন তাতে ইন্না ফি যালিকা লায়াত, শিক্ষণীয় বিষয় রয়েছে, তারাই শিখতে পারবে। আর যারা শুকুর গুজার, যারা অকৃতজ্ঞ নয়, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করেছেন, কত মানুষের মধ্যে শতকরা একজনের, একজন বলা যাবে না, 15 কোটি মানুষ, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভাগ্যবান করেছেন যে এই হারমাইন শরীফের নিয়ে এসছেন, মক্কা মদিনার দেশে নিয়ে এসছেন। আল্লাহ পাকের শুক্রিয়াটাই করা উচিত ছিল, হজমরা করা উচিত ছিল, কোরআন হাদিসের শিক্ষা নিয়ে যাওয়া উচিত ছিল না, পাপ কুড়াইতে এসছে। ওয়াইদা গাশিয়াহু মাউজুন কাযুলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো মুশরিকদের কথা বলছেন যে তাদের আর একটা রোগ হচ্ছে যে তারা যখন সুখে থাকে তখন শিরিক করে, আর দুঃখে পড়লে তারা তাওহিদবাদী হয়ে যায়, একমাত্র আল্লাহকে ডাকে। এর বিপরীত আজকালকার মুশরিক, আর এক রোগ আজকালকার মুশরিকদের মধ্যে, আজকালকার মুশরিকদের শিরক এদিক থেকেও জঘন্য। এই দুটো দিক মনে রাখবেন। এর আগে একটা বললাম যে আজকালকার মুশরিকরা তাওহীদ রুবুবিয়াত শিরক করে আর আল্লাহ পাকের ইবাদতও শিরক করে। হ্যাঁ, আগের মুশরিকরা আল্লাহ পাকের ইবাদতে শিরক করত কিন্তু রুবুবিয়াতে প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে শিরক করত না। আর আরেকটা জঘন্য দিক হচ্ছে আজকালকার মুশরিকদের যে এরা সুখেও শিরক করে দুঃখেও শিরক করে। আর আরো মুশরিকরা সুখে থাকলে শিরক করত আর দুঃখে পড়লে এসব দেবদেবীকে ভুলে যেত, দেবদেবীকে ভুলে যেত। আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করছে তাদের অবস্থার কথা। ওয়াইদা গাশিয়াহু মাউজুন কাযুলাল, যখন এই আরব মুশরিক কাফেরদেরকে আচ্ছাদিত করে, ঢেকে নেই, মাউজুন মানে ঢেউ, তরঙ্গমালা, কাযুলাল মেঘমালার মতো, মেঘমালার মতো সমুদ্রের ঢেউ এসে তাদেরকে ঢেকে নেয়। যখন সমুদ্রে তুফান উঠে আর ঢেউ চলছে, সেই সময় তাদের নৌকাগুলি সেই জামানার ডুবে যাবে আর বাঁচবে না, এইরকম যখন পরিস্থিতি তৈরি হয়, গন্তব্যস্থানে পৌঁছা তো দূরের কথা, এখানে শেষ, এইরকম যখন অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ কষ্টের সময়, দুঃখের সময়, সংকটের সময়, দাউল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন, তখন আল্লাহ পাককে ডাকে তারা, আল্লাহর কাছে দোয়া করে, মুখলিসিন আল্লাহুদ্দিন, তার জন্য একমাত্র তাদের আনুগত্যকে নিখুঁত করে, নির্ভেজাল করে, একমাত্র খালেস অন্তরে নিষ্ঠার সাথে আল্লাহকে ডাকা শুরু করে, আল্লাহ গো এই লোহির সাগর উদ্ধার কর, এই যে সমুদ্রের পাশে আমরা আছি, আরব উপসাগর, এই আরব উপসাগরে যখন আরব মুশরিকরা সফর করত, এখান থেকে ধরেন ইরান যাবে বা আর কোথাও যাবে, হ্যাঁ ভারত মহাসাগর সফর করত, যখন ভারতে তারা ব্যবসা বাণিজ্যে যাবে আর তারা শিরকি আকীদা রাখত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে, তখন যখন এইরকম ঢেউ দেখত, তুফান দেখত, দাউল্লাহ মুখলিসিন আল্লাহকে ডাকত, লা তুজা মানা থোবাল সব ভুলে যেত। ফালাম মানাজ্জাহুম ইলাল বাররি, অতপর আল্লাহ পাক তাদেরকে যখন পরিত্রাণ দিতেন স্থলে নামিয়ে, স্থলে পৌঁছে দিলেন, সমুদ্রের তীরে গিয়ে নেমে গেল, পরিত্রাণ পেয়ে গেল বিপদ থেকে। অন্য আয়াতে রয়েছে ইজাহুম বেরব্বে মিশেখুন, তখন আল্লাহ পাকের সাথে তারা শিরিক করা শুরু করে, এখন সুখ এসছে, স্বস্তির শ্বাস নিতে পেরেছে, আর অসুবিধা নেই। তখন মূর্তিটা ব্যাগে ভরে মূর্তি নিয়ে গেছে, লাতু জাহবাত মারা যায়, আর তারা নিয়ে যেত কিসের কিসের মূর্তি জানেন, ছাতুর, ছাতু দিয়ে, যেমন আমাদের যে আমাদের দেশের মুশরিকরা মূর্তি তৈরি করে তো মাটির, হ্যাঁ এরা ছাতু দিয়ে তৈরি করতে, কারণ এটা দুটোই কাজ হবে, পূজাও হবে আর অনাহারে কাজে লাগে। তো ছাতুর মূর্তি তৈরি করে নিয়ে যেত, আর ছোট এটা বইতে সুবিধা হইত। এখানে অনেক মুশরিকরা আসে আর এরকম নিয়ে এসছে, নিয়ে এসে রুমে রেখেছে, রেখে দিলে একটু পূজা সকাল সন্ধ্যা করে নিল। আরো মুশরিকরা তাই করতো, ওই ছাতুর মূর্তি শুকিয়ে নিয়েছে, ছাতু সেনে তারপরে মূর্তি বানিয়ে রেখে দিল, সকাল বিকালে একটু পূজা করে নিল, আর তারপরে চলল সফরে যাচ্ছে, খুব খিদা লাগলো আর খেজুর নিয়ে রাস্তার সম্বল শেষ, তখন হচ্ছে ওই ছাত্র মূর্তিকে কামড়িয়ে কামড়িয়ে খেত। আর মুশরিকেরা ইসলাম গ্রহণ করার পরে নিজের উপর, আপনারা যেমন হাসলেন তার চাইতে বেশি তারা নিজেদের উপর হেসেছে, যে হাই আফসুস আমরা এই কাজ করতাম, যেই দেব দেবীর পূজা করতাম সেই দেব দেবীকে চিবিয়ে চিবিয়ে খেতাম। সাহাবাইকেরা নিজেদের জীবনের উপর হাসতেন বিগত শিরকুফুরি জীবনের উপর, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন, আর বিগত জীবনের আক্ষেপ করতেন যে হাই কি ছিলাম, গরু ছাগলের চেতন নিকৃষ্ট। আল্লাহ পাক এখানে বলছেন যে ফালাম্মানা জাহুম ইলাল বার, স্থলে পৌঁছিয়ে দিয়ে আল্লাহ যখন তাদেরকে পরিত্রাণ দিয়ে দিতেন বিপদ থেকে, ফামিনহুম মুক্তাসিদ, এই ফামিনহুম মুক্তাসিদের তফসির কি, একটি তাফসির মুক্তাসিদের দূরের অর্থ করা হয়েছে, প্রখ্যাত তাবি মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি মুক্তাসিদ মানে এখানে কাফের বলেছেন, বা জাহেদ অস্বীকারী, তাদের মধ্যে কিছু অস্বীকারী পয়দা হয়ে যেত, আল্লাহ পাক তাদেরকে নাজাত দিলেন, এক আল্লাহকে খুব ডেকেছিল, দেব দেবী ভুলে গেছিল, কিন্তু স্থলে নামা মাত্রই আল্লাহর এই নিয়ামত অনুগ্রহকে দয়াকে অস্বীকার করে যেত, কুফরি করা শুরু করে, আবার শিরিক করা শুরু করে। ফামিনহুম মুক্তাসিদ মানে তাহলে ফামিনহুম কাফেরুন বা জাহেদুন, জাহাদায় জাহাদ মানে ইনকার করা, অস্বীকার করা। আর অধিকাংশ তাফসিরকারগণ মুক্তাসিদদের যেটা প্রসিদ্ধ অর্থ সেটাই রেখেছেন, ইক্তাসাদা ইক্তাসাদা মানে মধ্যম পন্থা অবলম্বন করা, মধ্যম পন্থা অবলম্বন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসদা আল কাসদা, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে, অতিরঞ্জন বাড়াবাড়ি করবে না আর ঘাটতিও করবে না, দিন এটার নাম, অতিরঞ্জন বাড়াবাড়ি করলে শির বিদাত হয়, আর ঘাটতি করলে আধা নামাজি বেনামাজি বিদিন বিধর্মী হয়, নাস্তিক হয়। তো আল্লাহ পাক বলছেন ফামিন মুক্তাসিদ, যখন তারা স্থলে পরিত্রাণ পেয়ে যেত, আল্লাহ পাক তাদেরকে পরিত্রাণ দিতেন স্থলে পৌঁছে দিয়ে, তখন তাদের মধ্যে কিছু লোক মধ্যমপন্থী হয়ে যেত মানে ধার্মিক হয়ে যেত, তারা সত্যি তৌহিদকে বুঝতে পারত, আল্লাহ তো উদ্ধার করলেন, তৌহিদের উপর থাকত। কিন্তু ফামিন হোম অধিকাংশ ওর উল্টো হইত, ফামিন হোম কিছু লোক তো মুক্তাসিদ মধ্যমপন্থী হইত মানে মমিন হয়ে থাকত, আকসার অধিকাংশই মুশরিক হয়ে যেত, অধিকাংশ আবার শির করা শুরু, দেব দেবীর পূজা শুরু করে দিত। তাহলে আরো মুশরিকেরা এই আয়াত দ্বারা স্পষ্ট হইল যে সব সময় শিরিক করত না, কখন শিরিক করত, সুখের সময় শিরিক করত, আরামে আছে, আয়েশা আরাম করেছে তখন এই মূর্তি পূজা করত আর শিরিক করত, অখান্তরে যখন দুঃখ আসত কষ্ট অত সংকটের মুহূর্তে এক আল্লাহকে ডাকত, তখন তাদের ইমান বিশ্বাস মজবুত হয়ে যেত, এই ছোট ছোট খোদা বাঁচাইতে পারবে না, ওই বড় খোদাই বাঁচাবে, ওই আসমানের এলাহি বাঁচাইতে পারবে, এই দুনিয়ার এসব এলা দেব দেবী বাঁচাতে পারবে না, এই আলেহাগুলি বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। আর আজকালকার যারা শির করে তারা কি করে জানেন, প্রথম বিয়ে শাদী করল, তারপরে দু এক বছর দেখলো ছেলে মেয়ে হচ্ছে কি হচ্ছে না, এক একটু আল্লাহর কাছে দোয়াও করলো, হয়তো মুসলিম হিসাবে, যারা মুসলিম সমাজের যারা শিরিক করে, হইল না, ডাক্তারের কাছে চিকিৎসা করলো, হইল না, ঝাড়ফুঁক দম এদিক সেদিক করলো, পানি তেল কিছু করলো, তাতেও হইল না, জড়িয়েবুটি গাছ গাছরা হইল তাতেও হইল না, তখন কি করে, দশ বছর হয়ে গেল, বারো বছর পনেরো বছর হয়ে গেল, কোথায় যায়, আল্লাহকে আরো ধরে, জাকারিয়া আলাইহিস সালামের মতো, ইব্রাহিম আলাইহিসসালাম বার্ধক্যে, জাকারিয়া আলাইহিসসালাম বার্ধক্যে বুড়ো হয়ে গেছেন, হাড্ডির উপর চামড়া লেগে গেছে, গোস্ত নেই, হ্যাঁ ওয়াহানাল আজম মিন্নি, ইয়া আল্লাহ হাড় আমার একবার দুর্বল হয়ে গেছে, কেমন করে আমার ছেলে হবে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন, তাও আল্লাহকে ডাকছেন তারা। আর আমাদের সমাজের এই শিরকি আকীদা যারা রাখে, কবর মাজারে বিশ্বাসী যারা, তারা 10 বছর 15 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে হয় না, তখন ওই শয়তান প্রকৃতির মুশরিকরা পরামর্শ দেয়, এরাও যায়, চলো যার যেমন অবস্থা, গরিব হলে দেশের মাজারে চলো, আর একটু পয়সা হলে হলে চলো ওই খাজা বাবার কাছে ভারতে চলো, বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে, আর যদি আর বেশি পয়সা হয়ে যায় তাহলে চলো গৌসুল আজমের কাছে, বড় পীর আব্দুল কাদের বাগদাদ শরীফ চলো। দেখলেন, তাহলে যত কষ্টে পড়ে তত শিরিক করে এরা। আর আরব মুশরিকরা সুখে থাকলে শিরিক, কিন্তু কষ্টের সময় না, কষ্টে পড়লে আল্লাহকে ডাকে। তারা ভালো, যারা দুটোই তো খারাপ, কিন্তু যারা কষ্টের সময় আল্লাহকে ধরে তারা তুলনামূলক ভালো। বলছি না যে কেউ কেউ নাজাত পাবে, দুই দলই মুশরিক, কিন্তু যারা কষ্টের সময় একমাত্র আল্লাহকে ডাকে তারা তুলনামূলক মুশরিক হলো ভালো। আরে পায়খানা আছে, কিন্তু একটা পায়খানা খুব এমন মানে তরল যে দূর দূর পর্যন্ত গন্ধ ছড়াচ্ছে, আর একটা পায়খানা আছে শুকনো আছে, এত পরেশান করছে না, ঠিক না? তো এই শিরক হচ্ছে পায়খানার চাইতে নিকৃষ্ট, নিঃসন্দেহ, এতে কোনো সন্দেহ নেই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ পাক কোনো জায়গায় বলেনি যে রাস্তাঘাটে পেশাব পায়খানা যুলমুন আযীম। হ্যাঁ, রাস্তাঘাটে পেশাব পায়খানা লানতের কারণ, গুনাহগার হওয়া, কিন্তু জুলমুন আযীম নাই। আর শিরিক করা জুলমুন আযীম, আল্লাহ কোরআনে কারীম বলেছেন, সূরা লোকমানে রয়েছে, লোকমান হাকিমের উপদেশ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক বলছেন ওমা ইয়াজহাদু বি আয়াতিনা, আর আমার আয়াতকে অস্বীকার করে না, কিন্তু কে করে অস্বীকার, ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, খাত্তার মানে গাদ্দার, তাফসীরকাররা বলছেন খাত্তার মানে হচ্ছে গাদ্দার। এই জন্য আমাদের সমাজে যে আখতার নাম রাখে, উফ কত যে নাম আছে আখতার, ছেলেদের নাম আখতার আছে, আর মেয়েদের নামের শেষখানে টাইটেল আখতার, রাজিয়া আখতার, হ্যাঁ কি আখতার, কত রকমের যে আখতার আছে, অথচ এর অর্থ খারাপ। খাত্তার মানে কি, খা তারা, খাত্তার মানে হচ্ছে গাদ্দার, তাহলে আখতার মানে গাদ্দার, বিশ্বাসঘাতক, গাদ্দার মানে বিশ্বাসঘাতক, তাহলে নাম ভালো না, এটা অর্থ জেনে নাম রাখতে হবে, আখতার নাম আজ খুব ভালো, কারণ ইয়ে ক্রিকেট প্লেয়ার আখতার, অমুক একেবারে প্রসিদ্ধ ব্যক্তি, সুতরাং এই নাম রাখো, অজ্ঞতা মুসলিম সমাজে। আল্লাহ বলছেন যে আমার আয়াতকে অস্বীকার করে একমাত্র কারা, কুল্লু খাত্তার, প্রত্যেক গাদ্দার, বিশ্বাসঘাতক, অবিশ্বাসী, বিশ্বাসঘাতক কে, যে অবিশ্বাসী কাফের, আর কাফুর মানে নাশকর গুজার, অকৃতজ্ঞ। আল্লাহ ফাকর বলে তারপরে আল্লাহকে ভয় করতে বলছেন, পরকাল সম্পর্কে চিন্তাশীল হতে বলছেন প্রত্যেক মানুষকে, আইয়ুহান নাস, সমস্ত মানুষকে আল্লাহ সম্বন্ধে বলছেন, হে মানব সকল, ইত্তাকু রব্বাকুম, তোমাদের প্রতিপালক যিনি সৃষ্টিকর্তা, যিনি তোমাদের লালন পালনকারী, দুর্বল থেকে তোমাদেরকে সবল করেছেন, তাকে ভয় করো, ওয়াকশাউ ইয়াউমান, এবং সেই দিনকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেই দিন বাবা বা পিতা তার ছেলের কোনো কাজে আসবে না, জাযা ইয়াজজি মানে যথেষ্ট হওয়া, জাযাকাল্লাহু খায়র, আল্লাহ আপনাকে বদলা দেন মানে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হওয়া, মানে জাযাকাল্লাহু খায়র বলছেন না, জাযাকাল্লাহ, ওই যে জাযা থেকে ইয়াজজি, এটা মুযারিস থেকে, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কোন পিতা কাজে আসবে না, আন ওয়ালাদিহি তার ছেলের, ওয়ালা মাউলুদুন, আর কোন সন্তান, মাউলুদ মানে সন্তান যে জন্ম নিয়েছে, আর কোন সন্তান কাজে আসবে না, হুয়া জাযিন, কাজে আসবে না, আন ওয়ালাদিহি, তার পিতার, মাতা পিতার, বাপ মায়ের কোন কাজে আসবে না, সেদিন কেউ কারো কাজে আসবে না, দুনিয়াতে যথেষ্ট কাজে এসছে, ছেলেরা বাপ মায়ের কাজে এসছে, বাপ মা ছেলের কাজে, ছেলে মেয়ের কাজে এসছে, তাই ছেলে মেয়ে লালিত পালিয়েছে বাপ মার আদর যত্নে, আর বাপ মার পয়সায়, বাপ মার হোটেলে খেয়েছে দিয়েছে, পড়াশোনা করেছে, তাই না? কিন্তু আখেরাতে কিয়ামতের দিনে কোনো কাজে আসবে না কেউ কারো, সেই আন কোন ক্ষেত্রে সামান্যতম কোনো কাজে আসবে না। ইন্নাল্লাহ ইন্না ওয়াদাল্লাহ হাক, নিশ্চয় আল্লাহ পাকের প্রতিশ্রুতি ওয়াদা সত্য, যে কিয়ামত হবেই হবে, জবাবদেহি করতে হবে অবশ্যই, আল্লাহ তাকুর রান্না কুমুল হায়াত দুনিয়া, সুতরাং পার্থিব জগৎ যেন তোমাদেরকে ধোকা না ফেলে, প্রতারিত না করে, ওয়ালা ইয়াগুর রান্না কুম বিল্লাহিল গরুর, আর তোমাদেরকে আল্লাহ সম্পর্কে মহাপ্রতারক যেন তোমাদেরকে প্রতারিত না করতে পারে, ধোকায় না ফেলতে পারে, মহাপ্রতারক গরুর, এর তাফসির হচ্ছে শয়তান, ইবলিশ শয়তান ওই বুড়ো যে তার সিংহাসন নিয়ে বসে আছে, আর অসংখ্য জিন শয়তান চালার মানুষ শয়তান চালা পৃথিবীতে ছেড়ে দিয়েছে, খবরদার তারা যেন তোমাদেরকে প্রতারিত না করে। কে ধরবে আমাদের? কে আমাকে কি করতে পারে? কে আমার সামনে দাঁড়াতে পারে? কোনো পরোয়া নেই, বেপরোয়া। কে হিসাব নেবে? আখেরাত পরকাল কোনো কিছু নেই, তারা জিন্দগি চলে গেল, পরকাল সম্পর্কে কখনো চিন্তা হইল না। কি জন্য আল্লাহ সৃষ্টি করেছেন কখনো জানার চেষ্টা করলেন না, আল্লাহর সাথে কোনোদিন সম্পর্ক হইল না, কোনোদিন তওবা করলেন না, সংশোধন করলেন না। এই যে অধিকাংশ মানুষের জীবন আজকালকার। আল্লাহ বলছেন এই মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। তারপরে আল্লাহ ফাকর রব্বুল আলামিন পাঁচটি বিষয় উল্লেখ করেছেন যেগুলিকে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আর একটি আয়াতে, সূরা আনামের একটি আয়াত রয়েছে, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, একমাত্র আল্লাহ পাকের কাছে গায়বের চাবি কাঠি রয়েছে, গায়বের চাবি সমূহ আল্লাহ পাকের কাছে রয়েছে। তাহলে গায়ব জানার মতো কারো কাছে চাবি নেই যে কোনো সময় কাশ হয়ে যাবে, চোখ বন্ধ করে বসব, হ্যাঁ কোনো পীর ওলি বসবে আর কাশ হয়ে যাবে, জিকির আজকারের মাধ্যমে আর রিয়াজতের মাধ্যমে আর আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে একেবারে কাশ হয়ে যাবে। এগুলি শিরকি আকীদা। মাফাতিহুল গায়ব, গায়ব জানার চাবি ওয়াইন দেহ একমাত্র আল্লাহ পাকের নিকটে। আল্লাহ পাক বলছে লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ জানে না, না ওই চাবিগুলি জানে আর না ওই গায়বের ঘরে কি আছে, ভবিষ্যতে কি হবে, চোখের আড়ালে কি হচ্ছে বর্তমানে, কেউ জানে না। লা ইয়ালামুহা ইল্লাহু। এই পাঁচটি গায়বের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল গায়বে খামসুন, সহিহ বুখারীর হাদিস আর মুসনাদ আহমদের হাদিসটি রয়েছে, মাফাতিহুল গায়বে খামসুন, গায়বের চাবি কাঠি মৌলিক বিষয় হচ্ছে পাঁচটি। লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া এই বিষয়গুলি কেউ জানে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করেছিলেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই একমাত্র আল্লাহ পাকের কাছে কিয়ামতের চূড়ান্ত জ্ঞান রয়েছে। আল্লাহ পাক জানেন একমাত্র যে কিয়ামত কখন হবে, কত সালে হবে, কোন মাসে হবে, কোন তারিখে হবে, একমাত্র আল্লাহ জানেন। আরবি তারিখ কি হবে আর ইংরেজি তারিখ কি হবে, কতদিন আর দুনিয়া বাকি আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু কিয়ামতের পূর্বাভাস, আলামত, নিদর্শন, লক্ষণ বলতে পারেন সেগুলি বলে দিচ্ছেন। যেমন বহু হাদিসে মর্মে রয়েছে, বড় নিদর্শন রয়েছে আর ছোট নিদর্শন রয়েছে। ওয়ায়ুনাজ্জিলুল গাইস, আর দ্বিতীয় হচ্ছে বৃষ্টি বর্ষণ করা, একমাত্র আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আর আল্লাহই জানেন যে কখন কত পরিমাণ বৃষ্টি কোথায় হবে। যান্ত্রিক যুগে সামান্য কিছু পূর্বাভাস আবহাওয়া সম্পর্কে আবহাওয়া দপ্তর বললেও এটা গায়েব নয়, বরং তার লক্ষণ আকাশে এসে গেছে তাই বলতে পারছে। বলুক তো দেখি, এক বছর, দুই বছর, পাঁচ বছর আগে থেকে যে পাঁচ বছরের মধ্যেই হবে, তাহলে সুনামির কেন হদিস পেল না, আর তা আবার সামলাইতে পারল না কেন? যেমন আজকাল বলছে যে বন্যা পরিস্থিতির মোকাবেলা করব, সুনামির মোকাবেলা কেন করতে পারল না? যেসব আজাব আসছে আজকাল ওই রকম, যেগুলি উন্নত দেশে, সব দেশে, অস্ট্রেলিয়ার বন্যা, তারপরে আমেরিকার বন্যা, কোথায় গেল? জি হ্যাঁ, কোথায়? ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি বর্ষণ সম্পর্কে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর গর্ভাশয়ে বা জরায়ুত রাহিমের বহু বচন জমা হচ্ছে আরহাম, মাতৃগর্ভে যে কি আছে একমাত্র আল্লাহ পাক জানেন। লক্ষণ চলে এসছে, পজিটিভ হয়ে গেছে, তারপরে যান্ত্রিক সভ্যতার মাধ্যমে কিছু বলা, এটা গায়েব জানা নয়। বলুক তো দেখি, যে ছেলেটা কালো হবে না সাদা হবে, হ্যাঁ এছাড়া সুস্থ হবে না অসুস্থ হবে, এই ছেলেটা বাঁচবে না মরবে, মায়ের পেটে বেরোইতে পারবে না মায়ের পেটেই যাবে শেষ, হ্যাঁ তারপরে একটা মেয়ে, একটা যুবতীর এখনো বিবাহ হয়নি, হ্যাঁ এর গর্ভে কটা ছেলে মেয়ে হবে, বলুক তো দেখি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন, তার জানার কোন আদি অন্ত নেই। আর চার নম্বর বিষয় হচ্ছে যে কোন ব্যক্তি জানে, অমাতাদি নাফসুন, তাদেরই দ্বারা, এদেরই থেকে মোয়ান্নাসের শেখা, নাফস হচ্ছে তাহলে মুয়ান্নাস। কোন ব্যক্তি জানে না যে মাজা তাকসিব গাদান, আগামীকালকে সে কি উপার্জন করবে, কি রোজগার করবে। আগামীকালকে আপনি জীবিত না মৃত, সুস্থ না অসুস্থ, সৌদি আরবে থাকবেন না দেশে চলে যেতে হবে, হ্যাঁ চাকরি থাকবে না থাকবে না, আপনার এই কাজ যে করছেন এটা চলবে না চলবে না, কেউ জানে আগামীকাল মানে আগামী আগামী জীবন, আগামীকালকে হইতে পারে, আজকে রাত্রে হইতে পারে, আর দীর্ঘ সময় হইতে পারে, কেউ জানে না। অমা তাদেরি নাফসুন বে আই আর দিন তামুত। আর পাঁচ নম্বর বিষয় হচ্ছে যে কোন ব্যক্তি জানে না যে কোন ভূমিতে সে মারা যাবে, সৌদি আরবে মত হয়ে যাবে। যেমন অনেক ভাইরা এখানে দেখলেন, আমাদের দিনী ভাইরা যারা এখানে দিন শিখত সৌদি আরবে, তারা মারা গেছেন। কোনদিন কল্পনা করতে পেরেছিলেন যে এই ভাইটা এখানে মারা যাবে, তার এখানে দাফন হবে, কখনো চিন্তা করতে পারেননি। নাকি দেশে গিয়ে মারা যাবে, জলে মারা যাবে, না স্থলে মারা যাবে, হ্যাঁ না জাহাজ দুর্ঘটনায় মারা যাবে, না বাস দুর্ঘটনায় মারা যাবে, না কিভাবে মারা যাবে, রাস্তা পার হচ্ছিল সেই সময় মারা যাবে, কেউ জানে না। বেআই আরজেন তামুত, কোন ভূমিতে কোন এলাকায় কোথায় মারা যাবে কেউ জানে। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন এবং সবকিছুই সম্পর্কে সূক্ষ্ম খবর রাখে। শেষ হল সুরায় লোকমানের তাফসীর। আর এই আয়াতের তাফসিরে বেশ কিছু হাদিস রয়েছে, একটি হাদিস তার উল্লেখ করেছি, আশা করি যথেষ্ট, কারণ সময় লম্বা হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মখলুকাত, সমস্ত মানুষ, সমস্ত আম্বিয়ার শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি গায়েব জানতেন না, তিনি গায়েব জানতেন, আলেমুল গায়েব ছিলেন না। এই জন্য একটা বালিকা একটা কবিতা আবৃত্তি করছিল, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আবৃত্তি করতে গিয়ে খুশির দিনে বলমান কোতেলা মিন আবাই ইয়াউমা বাদরিন ও ফিনা নবিয়ুন ইয়ালামু মা ফি গাদিন, আর আমাদের মাঝে একজন নবী বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসে একটা গীত আবৃত্তি করছিল, বলল যে ফিনা নবিয়ুন, আমাদের মাঝে একজন নবী আছেন, ইয়ালামু মা ফি গাদিন, আগামী কালকে কি হবে তিনি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না, অসুবিধা নেই, না বালিকা বাচ্চা অসুবিধা কি এতে, যেমন আজকালকার একসাথে মূর্খরা বলে যে না কি করবেন, ছোট ছেলে, আপনার ছেলে অন্যায় করেছে, আর আপনি যদি বলেন যে আমার ছেলে তো অবুধ ছেলে, এটা কি ধরে বসে আছেন আপনি, অবুধ ছেলে, ছোট ছেলে, বুজুরা, আর ওরা বলে বুজুরা মাফি মুশকিলা, আর আমাদের বাঙালি মানুষ বললে যে আমার অবুধ ছেলেটার উপরে আপনার এত আক্রোশ, আরে আমি হইলে কি ভুল করতাম, আমি হইলে তো কাজ করতাম না, আমি হইলে কি কথা বলতাম, অবুধ ছেলে, ছোট ছেলে, কি ধরে বসে আছেন। হ্যাঁ, নিজের ছেলেকে শাসন করা উচিত ছিল, নাকি ওই লোককে শাসন করবেন, হ্যাঁ যে আপনার ছেলেকে আদব শিখাতে চাই, বা আপনাকে একটু এসে বলছে আপনার ছেলের বদচরিত্র সম্পর্কে, খারাপ ব্যবহার সম্পর্কে, আপনাকে খুশি হওয়া উচিত, জাযাকাল্লাহ খের, আমি ছেলেকে দেখছি, আল্লাহ হিদায়ত করুক ওকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলেমুল গায়েব না হয়, তো ওলিয়া আউলিয়া হুজুর বুজুরগণের দিন, তারা কেমন করে আলেমুল গায়েব হয়ে যায়, তারা কি করে জেনে নিল যে জাহাজ ডুবছে, তারা কি করে জানলো যে ওখানে আমার মুরিদান ফেসে, ইবনে বতুতা গিয়ে আসামে গিয়ে কোথায় হারিয়ে, জঙ্গলে হারিয়ে গেছে, আবার শাহজালাল কি করে জানলো। এই বক্তব্য একজন বড় প্রখ্যাত বক্তা, তার বক্তব্য আমি শুনেছি মদিনা ইউনিভার্সিটিতে যখন থাকতাম, আমাকে অনেকগুলি ক্যাসেট চেক করার জন্য দিয়েছিল। তা আমি ভাবতাম যে এদের বেদাতি আকিদাতে মনে হয় এদের হুসদিশা নেই, যে কি বলছে, বক্তব্য বলে দিল ইবনে বতুতা হারিয়ে গেছিল, আর শাহজালাল মরিদানদেরকে পাঠাইলো, আর আসাম আর সিলেট তো তখন এক ছিল, সিলেট থেকে গিয়ে আসাম থেকে, আসামের জঙ্গল থেকে উদ্ধার করে ইবনে বতুতা মরক্কো থেকে বেরিয়েছে, তাকে নিয়ে চলে আসলো। কিন্তু এতে কি শিখলেন, সিরকি আকিদা, তাই না। আর দুঃখের বিষয়, এই তিন চার বছর আগে আরাফাত পত্রিকাতে লিখেছে, আরো আশ্চর্য হয়ে গেল, আরাফাত পত্রিকাতে এই ঘটনা লিখেছে একবার। যারা লিখে, যারা এডিটর, তারা যে কি করে বসে বসে আল্লাহ জানে। সহি আকিদার দাবিদার আর ইবনে বতুতার এই কিসসা ভণ্ডরাও বয়ান করেছে, আর আরাফাত পত্রিকা তো পেশ করা হচ্ছে। কোথায় আমাদের জ্ঞান শরীয়ত সম্পর্কে, দিন সম্পর্কে? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আকিদার সংশোধনের তৌফিক দান করেন, ইবাদতে সুন্দর আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন, সুন্দরভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখলাক আমল চরিত্র ভালো করার জন্য তৌফিক দান করেন। দুনিয়ার সমস্ত অনিষ্ট থেকে ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াকেও সুন্দর করেন আর আখিরাতকে সুন্দর করার আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ হ্যাঁ আমাদের হয় প্রশ্ন করছে যে ঘটনাটা পুরো বলবেন তাহলে তো বোঝা যাবে যে আশরাফ আলী থানভি কি আছে মজলুব মানে যে পাগল মানে ই হয়ে গেছে আল্লাহ বিলীন হয়ে গেছে ওই পাগলকে গিয়ে বলল আমার নাথ হ্যাঁ হ্যাঁ আমার মেয়ের সন্তান বাঁচে না মানে আশরাফ আলীর মায়ের বাচ্চা হয় না বাঁচে না। হ্যাঁ একদিকে উমর টানছে আর একদিকে আলী টানছে এই টানা টানিতে তোমার মেয়ের ছেলে মেয়ে সব মারা যাচ্ছে। তারপরে দুটো বাচ্চা জন্মাবে একটা সৌভাগ্যবান হবে একটা দুর্ভাগ্য হবে। হ্যাঁ হ্যাঁ দুনিয়াদার হবে তো ওদের কি নাম রাখিও মনে হয় এরকম কিছু আছে ঘটনা। হ্যাঁ ওই ছেলেটাকে কি করবে আলীর হাওয়ালা করবে আলীর সুপর্দ করবে আল্লাহর উপর তওয়াক্কল না আলীর উপর ভরসা করবে। হ্যাঁ শিয়া মতবাদ রাফেজিদের মতবাদে ঢুকেছে এই সুন্নি বিদাতীদের মধ্যে। হ্যাঁ একজনের নাম আশরাফ আলী রাখবে আর একজনের নাম আকবর আলী হবে। হ্যাঁ রাখবে আশরাফের সাথে আলী লাগিয়ে দিল বেঁচে গেল আকবরের সাথে আলী লাগিয়ে দিল বেঁচে গেল। এইভাবে আমাদের দেশে মনে হয় জয়েন্ট নাম শুরু হয়েছে আকবর আলী আশরাফ আলী আশরাফ হোসেন আকবর আকবর হোসেন মোহাম্মদ আলী মানে লাগাইতে হবে একটা আলী হোসেন কিছু লাগাইতে হবে। আল্লাহ মুস্তাহান শিরকি আকিদা এগুলো এগুলি স্পষ্ট শিরকি আকিদা। জি আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক শিরক বিদাত থেকে নাজাত দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই তৌহিদের পথে অটল থাকার তৌফিক দান করেন।